عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال الله سبحانه وتعالى: إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال عليه الصلاة والسلام: لغدوة أو روحة في سبيل الله خير من الدنيا وما فيها، أو كما قال عليه الصلاة والسلام. میرے محترم دوستو، بزرگو، عزیزو، اللہ رب العزت نے امت کی ہدایت اور تربیت کے لیے قیامت تک کے واسطے وہ طریقہ جہد متعین فرما دیا جو طریقہ جہد محمد صلی اللہ علیہ وسلم لے کر آئے ہیں اور آپ کے صحابہ نے کیا ہے. جب محنت اس طریقہ جہد پر نہیں ہوگی تو اللہ کی طرف سے ہدایت کا بالکل کوئی وعدہ نہیں ہے. نہ کسی طریقے میں تربیت ہے، نہ کسی طریقے پر نصرت ہے، نہ کسی طریقے میں ہدایت کا وعدہ ہے. اللہ رب العزت نے ہدایت کا، تربیت کا اور نصرت کا وعدہ اس طریقہ جہد پر کیا ہے جو طریقہ جہد محمد صلی اللہ علیہ وسلم اور آپ کے صحابہ کا ہے. اس دعوت کی محنت کے ذریعے اس طریقہ محنت کو زندہ کرنا ہے جو طریقہ محنت ہدایت کا ضامن ہے، جو طریقہ محنت ہدایت کا ضامن ہے. امام مالک رحمتہ اللہ علیہ فرماتے ہیں: اس امت کے بعد والے سدھر نہیں سکتے جب تک امت وہ نہ کرے جو امت کے پہلو نے کیا ہے. نحمد و نصلی علی رسول الکریم، اما بعد. میرے محترم دوستو، بزرگو، بلندے، اللہ رب العزت قیامت پرجنت جنو মানুষের হৃদায়ত এবং তরবিয়তের জন্য ওই মেহনতের তরিকাকে নির্ধারিত করে দিয়েছেন, যে মেহনতের তরিকা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিয়ে আসছিলেন, এবং তারা যে তরিকায় মেহনত করছিলেন সেই তরিকায় মেহনতকে আল্লাহ তাআলা হৃদায়ত এবং তরবিয়তের জন্য নির্ধারণ করে দিয়েছেন. আমের মহতরম দোস্ত, এই দাওয়াতের মেহনত বলে যে সেই তরিকায় মেহনতকে, মেহনতের সেই তরিকাকে জিন্দা করার জন্যই এই দাওয়াতের মেহনত. ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলতেন কথা যে উম্মতের, এই উম্মতের প্রথম অংশ যেই মেহনতের দ্বারা তারা তাদের সংশোধন হয়েছে, এই উম্মতের শেষ ভাগও ওই মেহনতের দ্বারাই সংশোধন হবে. কাজেই মেরে মহতরম দোস্ত বলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যে মেহনতের যে তরিকা নিয়ে আসছিলেন সেই তরিকার মধ্যেই উম্মতের জন্য হিদায়ত রাখছেন, আল্লাহ তাআলা তরবিয়ত রাখছেন. এই মেহনত ছাড়া আর কোন মেহনতের মধ্যে নাই. ইস কাম কে উসুল ও তরিকে মেরে ওর আপকে কায়েম করদা নাহি হ্যায়, মে ওর আপকে তজরবাত কাম কে উসুল নাহি হ্যায়, বলকে সাহাবা ইকরাম কা তরিকা জুহদ وہی اصل ہے، اور امت کو دعوت کے ذریعے اس طریقہ جہد پر لانا یہ سب کام کرنے والوں کی ذمہ داری ہے. سمجھتے تھے ہماری محنت میں جتنی صحابہ کی مشابہت زندہ ہوگی اور نقل و حرکت میں جتنا صحابہ کا طریقہ زندہ ہوگا، اللہ تعالیٰ کی طرف سے اتنی ہی تربیت کا، ہدایت کا، نصرت کا وعدہ ہے. تو میرے محترم دوست بزرگوں، ورنجے بھائی، کوئی محنت যে তরিকা, সেই তরিকার যে উসুল, বলে এগুলি কোনো আমাদের নিজেদের আবিষ্কৃত নয়, বরং এগুলি সবই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের জীবনী থেকে নেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী থেকে নেওয়া ওই তরিকা, ওই উসুল, এবং সেটাই হলো আসল সেই তরিকাই মেহনতকে জিন্দা করা. এই জন্য আজমান ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলতেন এই কথা যে যে ভাই, এই মেহনত আমরা আমাদের নিজেদের উসুলের দ্বারা হবে না, নিজেদের চিন্তা ভাবনার দ্বারা হবে না, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেই মেহনত করেছিলেন সেই মেহনত যখন জিন্দা হবে, বলে যে তখন আল্লাহ তাআলা এই উম্মতের জন্য হিদায়ত, তরবিয়ত এবং যত কিছু এই উম্মতের প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা ওটার মধ্যেই রাখছে। ইস কামকে করনে ওয়ালার কে লিয়ে সবচেয়ে পহলি শর্ত ইয়ে হে কে সাহাবা ওয়ালা জজবা সাহাবা ওয়ালা তরিকা ওর হামারি নিয়তো মে ওর হামারে আজায়েম মে সাহাবা ওয়ালে আজায়েম ওর সাহাবা ওয়ালা আজর ইহতিসাব কি উম্মীদ হামারে আন্দর পয়দা হো উস তরিকা জোহদ কে উস উন ওয়াদো কে ইয়াকিন কে সাথ আগর মেহনত হোগি তো আল্লাহ তাআলা কি তরফ সে হিদায়াত কা ওয়াদা ইয়াকিন কে সাথ হে। বলেন যে যত সাহাবাদের মেহনতের সঙ্গে মিল খাবে আমাদের মেহনত ততই ওর মধ্যে উম্মতের হেদায়ত তরবিয়ত হবে। আর বলেন যে এই জন্য বলেন যে আমাদের ভিতরে যতখানি সাহাবাদের মতো ওই জজবা এবং সাহাবাদের মতো সেই নিয়ত আর ইরাদা আমাদের দিলের ভিতরে হবে মেরে মহতরম দোস্তা বুঝবো এই মেহনতের দ্বারা ততই মানুষ এরকম ভাবে হেদায়ত এবং তরবিয়ত হাসিল করবে যে পরিমাণ সাহাবাদের মতো এরকম আজায়েম এবং ওরকম নিয়ত আমাদের দিলের ভিতরে হবে। جب تک امت طریقہ محنت صحابہ والے اختیار نہ کرے گی میرے دوست عزیزو محض چلت سے ہدایت کے فیصلے نہیں ہوں گے۔ یہ بات تو بالکل حق ہے اللہ رب العزت صحابہ سے ان کے طریقہ محنت سے قیامت تک کے لیے راضی ہو گئے ہیں۔ اللہ تعالیٰ نے ایک ایک صحابی کو ایک ایک ملک کی ہدایت کا ذریعہ بنایا ہے۔ ہماری سب سے پہلی سب کام کرنے والوں کی نائے پرانے سب کی ذمہ داری سب سے پہلے یہ ہے کہ اپنے طریقہ محنت کو صحابہ کے طریقہ محنت پر لائیں تاکہ عام انسانوں کی اور پورے عالم ہدایت کے پھیلنے کا سبب بنے۔ تو میرے محترم دوست بزرگ بارن جی شدو چلا پھیرا آئی گھرا پھیرا جماعت بیر ہوا ایٹر مدی کو میں ہدایت ہدایت اللہ تعالیٰ رکھن نہیں آشولی آمد نتون پرانو جرائی امرا ایکنے آسی اور جرائی امرا ای محنت شنگے شنگجکت ہوئی چی بارن جی آمد نیوت ارادہ شب کسو সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের নিয়ত ইরাদার মতো হয়ে যায় এবং তাদের জজবা যদি আমাদের জজবা হয়ে যায় তো আল্লাহ তাআলা এই মেহনতের দ্বারা হিদায়তের ফয়সলা করবেন। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব জরুরি হল এই যে আমরা আমাদের দিলের জজবাকে সাহাবাদের জজবার সঙ্গে মিলাই। তো যখন ওই সাহাবাদের জজবার সঙ্গে আমাদের দিলের জজবা মিলবে এবং তাদের নিয়তের মতো আমাদেরও নিয়ত হবে তো তখন এরকম ভাবে সারা দুনিয়াতে হিদায়তের ফয়সলা হবে। রিওয়াজি তরিকোঁ সে দিন কি বাত কা পৌঁছানা দাওয়াত নহি হে রিওয়াজি তরিকোঁ সে দিন কি বাত কা পৌঁছানা দাওয়াত নহি হে বলকে দাওয়াত সিরফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর আপকে সাহাবায়ে কিরাম কে তরিকায়ে মেহনত কো কহতে হ্যায়। ইসলিয়ে হমে আপনি মেহনত কো সাহাবা কে তরিকে পর লানা হে দাওয়াত কে জরিয়ে সবসে পহলে ইয়াকিন কি তাবদিলি মকসুদ হে ইস ইয়াকিন কি তাবদিলি কো ওর ঈমান কি তাজদীদ কো সাহাবা ইকরাম কে তরিকে পর লানা হে। হর মসজিদ কি জামাত কা কাম ইয়ে হে কে ও মসজিদ মে চন্দ সাথিয়ো কো মশওরে সে ছোড় কর বাকি সাথি মুলাকাতে করকে হর হর হর ঈমান ওয়ালে কো ঈমান সিখনে কে উনওয়ান পর মসজিদ কে মাহল মে আনে পর আমাদা করে। ইহি সাহাবা ইকরাম কা মামুল থা ওর ইহি সাহাবা ইকরাম কে জামানে কা তরিকা থা। معاذ بن جبل عبداللہ بن رواحہ عبی بن کعب عمر بن خطاب اور ابو ہریرہ یہ بڑے بڑے صحابہ ہیں جن میں ایک سید القراء ہیں ایک سید العلماء ہیں ایک سید المحدثین ہیں اور ایک وہ ہیں جن کے بارے میں آپ نے فرمایا لو کان بعدی نبی لکان عمر کہ میرے بعد اگر نبی ہو سکتے تھے تو عمر نبی ہو سکتے تھے۔ ان سب کا معمول یہ تھا کہ یہ مسجد میں ایمان کے حلقے قائم کرتے اور یہ صحابہ ایک ایک کے پاس جا کر خوش آمد کرتے اور کہتے تھوڑی دیر کے لیے ہمارے ساتھ آ جاؤ تھوڑی دیر کے لیے ہمارے ساتھ بیٹھ جاؤ کہ اپنے رب پر ایمان لے آویں۔ صحابہ کرام ایمان کی تجدید اور اس کی تقویت کے لیے صحابہ پر گشت کرتے تھے اور مسجد میں ایمان کے حلقوں میں لا کر انہیں جوڑتے تھے۔ میرے دوستوں بزرگ عزیزو تمام عالم کی مسجد کی جماعتیں یہ بات اچھی طرح سن لیں کہ مسجد کو ملاقاتوں کے دوران عمل سے خالی نہیں چھوڑنا ہے۔ جتنے بنگلہ دیش کی مسجد کی جماعتیں ہیں سب یہ بات اچھی طرح سن لیں کہ مسجد کو ملاقاتوں کے دوران عمل سے خالی نہیں چھوڑنا ہے۔ ہر گشت کرنے والے کی اندر کی فکر اور چاہت اور اس کا اندر کا تقاضا یہ ہو کہ وہ کس طرح مسجد کے باہر سے ہر شعبے سے تجارتوں سے زراعتوں سے اور سرمایہ داریوں کے نقشوں سے اور گھروں سے گلیوں سے کوچوں سے ہوٹلوں سے عیاشی کے اڈوں سے ہر جگہ سے مسلمانوں کے نکال نکال کر کس طرح اللہ کے گھر میں لے آئے, ہر گشت کرنے والی کی اندر کی چاہت یہ ہو کہ میں کس طرح ایک ایمان والے کو ایمان کے بگڑنے کے ماحول سے اٹھا کر کیسے مسجد کے ماحول میں لے آؤں. میرے دوست عزیزوں, میں نے جن صحابہ کے نام لیے ہیں ان کا معمول یہ تھا کہ یہ مسجد میں اعمال دعوت قائم کرتے ہوئے ملاقاتوں کے ذریعے ہر ایمان والے کو مسجد کے ماحول میں آنے پر آمادہ کرتے تھے. اس کام کے ذریعے سب سے پہلے یقین کو بدلنا ہے. یقین کی تبدیلی کی جگہ مسجد ہے, یقین کے بگاڑ کی جگہ بازار اور مسجد سے باہر کا ماحول ہے. اچھی طرح سب کام کرنے والے سن لیں, طریقہ یہی ہے, طریقہ یہی ہے کہ مسجد کی جماعت ملاقاتوں کے دوران مسجد کو عمل سے خالی نہ چھوڑے. مسجد کی جماعت ملاقاتوں کے دوران مسجد کو عمل سے خالی نہ چھوڑے, بلکہ مشورے سے تین تین ساتھیوں کو مسجد میں طے کرے, جو آنے والوں کا استقبال کریں, آنے والوں کو دعوت دیں, ایمان کے حلقوں میں جوڑ کر ان کو اللہ تعالیٰ کا تعارف کرائیں اور اللہ کے احکامات اور دین کی اہمیت بتلا کر اللہ کے راستے میں نکلنے پر آمادہ کریں, اور باقی ساتھی ملاقاتیں کر کے ہر ایمان والے کو مسجد کے فضائل بتلا کر اور مانوس کر کے مسجد کے ماحول میں آنے پر آمادہ کریں. ہر گشت کرنے والے کی سب سے پہلی کوشش مسجد کے ماحول میں لانے کی ہو. جو آنے سے عذر کرے اس سے وہاں ضرور بات کرو اور اس سے مسجد کے لیے فارغ وقت کا مطالبہ ضرور کر لو. میرے محترم دوست بزرگوں, رواجی محنت سے ذرا حق کتھا پہنچایا دوا, رواجی طریقہ ہے حق کتھا کے پہنچایا دوا, یہ دعوت بولے نا. دعوت بولے ہلو صحابہ رضی اللہ تعالی مجمعین جی طریقہ ہے منشر کا حق کے پہنچے سے سی طریقہ ہے سی محنت دارا جہاں حق کتا کے پہنچانا ہو تو یہ دعوت. یہ میرے محترم دوست بزرگ بولیں جو صحابہ رضی اللہ تعالی مجمعین ترا یہ محنت دارا سب سے پرتھم جو پریبرتن کرچن تر دلر یقین کے پریبرتن کرچن دلر یقین کے پریبرتن کرتے ہو جو مخلوق تھے کہ یقین اللہ تعالی ذاتر اوپر یقین پیدا ہوئے جائے ایر جنو محنت کرا ایتی ہلو صحابہ دیر سو پتھم چیشتہ چھلو محنت چھلو. ای جنو صحابہ رضی اللہ تعالیٰ عنہ مجمعین ورن جے بھائیر ملاقات ومگ شکھات دارا مانوش دیر کے ایمان ایر پریبیش مسجد ایر بھیترے شکھنے ایمان ایر مجلس قائم کرے شے ایمان ایر مجلس ایر نہیں آشتین. এই জন্য উনি বলেন যে সবাই খুব ভালো করে শুনে নি এই কথা যে যখন আমাদের এই মেহনতের মধ্যে মসজিদের জামাত বলে যে বাইরে যখন গাস্ত করবে আড়াই ঘন্টার মেহনতের মধ্যে তো বলেন যে ওই সময় মসজিদকে যেন খালি না রাখে, যে মসজিদ খালি করে সবাই গাস্তে বাইর হয়ে গেল এরকম না করে বরং মসজিদের মধ্যে বলে যে ভাই কেউ ইমানের মজলিস কায়েম করতেছে এরকম একজন, আবার যে একজন দাওয়াত দিতেছে আবার এরকম ভাবে একজন ইস্তেকবাল করতেছে, বলে যে এরকম ভাবে মসজিদে আমল কায়েম করে তারপরে বাকি সাথীরা মসজিদের বাইরে বিভিন্ন পরিবেশের মধ্যে যেখানে মানুষের ইমান নষ্ট হয়, কেউ ব্যবসার মধ্যে আসে, কেউ দোকানদারির মধ্যে আসে, আর কেউ এরকম ভাবে গল্প গুজবের আড্ডা লাগাইতেছে, কেউ এরকম ভাবে আয়েশ আরামের মধ্যে আসে, ঘরের মধ্যে আসে, বলে তাদের সঙ্গে সাক্ষাৎ করে করে তাদেরকে মসজিদের ফজিলত শুনে, মসজিদে আসার যে ফজিলত আছে সেই ফজিলত শুনে তাদেরকে সেখান থেকে উঠে মসজিদে নিয়ে আসা এবং ইমানের হালকার মধ্যে জোড়া. সাহাবা রাদিয়াল্লাহ তাআলা মাজমাইনদের মধ্যে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলাহু, হযরত আবু হুরায়রা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু, বলেন যে এরকম বড় বড় সাহাবায়ে কেরাম একজন তো হলো বলে সৈয়দুল ওলামা, আরেকজন সৈয়দুল যে কোরা বলে যে কারিদের সর্দার কেরাত উপর রসুল্লাহ ইসলাম প্রশংসা করেছেন, একজন হাদিসের মধ্যে বড় সবচেয়ে বেশি হাদিস মুহাদ্দিসিনদের ইমাম, এরকম ভাবে একজন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু যা সম্পর্কে হুজুর বলছেন যে যে তারপরে যদি কেউ নবী হইতো তো হযরত ওমর নবী হইতেন, বলে এইরকম বড় বড় সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তারা গাস্ত করে করে লোকদেরকে বাইরে থেকে খোশামোদ করে করে মসজিদে ইমানের হালকার মধ্যে জুড়তেন. এই জন্য খুব ভালো করে আমাদের মসজিদের জামাত বলে যে তারা সবাই পুরা বাংলাদেশের মধ্যে যত মসজিদ বাড়ি জামাত আছে তারা সবাই একথা খুব ভালো করে মনে শুনে নেই, বলে যে ভাই আমাদের মেহনতের তরিকা সাহাবাদের মেহনতের তরিকার সঙ্গে মিল হওয়া চাই। সাহাবাদের মেহনতের তরিকা এটাই ছিল যে বাহিরের মজলিস থেকে বলে যে মানুষকে উঠায় উঠে মসজিদের পরিবেশের মধ্যে এবং এখানে ইমানের হালকার মধ্যে তাদেরকে জোড়া, তাদের সঙ্গে এখানে ইমানের কথাবার্তা বলা। হ্যাঁ, অবশ্য কেউ যদি নগদ মসজিদে আসতে তৈরি না হয় তার সঙ্গে পুরা কথাবার্তা বলি এবং তাকে দাওয়াত দেই এবং তার কাছ থেকে সময় নেই যে আপনার কোন সময় এরকম অবসর সময় আছে যে সময় আপনি মসজিদে সময় দিতে পারেন, মসজিদে আসতে পারেন, তার কাছ থেকে মসজিদে আসার সময় নিয়ে নেই। যদি এখন সে নগদ আসতে না পারে তো তার সঙ্গে পুরা কথাবার্তা বলে তার কাছ থেকে মসজিদে আসার সময় নিয়ে নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে হর উম্মতি কো মসজিদ ওয়ালা বানায়া থা, আপনি ফরমায়া জিসকো মসজিদ মে আতে জাতে দেখো উসকে মুমিন হোনে কি গওয়াহি দে দো। উমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমাতে হ্যায় কি মে তুমে ঈমান কে রকম ইসলিয়ে জমা করতা হুঁ তাকে মেরে ঈমান মে তরক্কি হো। মেরে দোস্তো আজিজো, ইহি আসল উসুল হ্যায় ওর সাহাবা কা তরিকা, ইহি হামারে লিয়ে রাস্তা ওর মনহজ হ্যায়, হমে কোশিশ করকে ইসি তরিকা মেহনত পর কায়েম রহনা হ্যায়। ইসলিয়ে কে জিতনি সাহাবা কে মুশাবহত মেহনত মে আয়েগি ইতনি হিদায়ত আল্লাহ কি তরফ সে নূরানিয়ত দিল মে উতরেগি। সাহাবা ইকরাম কা মামুল ইহি থা কে ও আপনি ঈমান কি তকৈয়ত কে লিয়ে মসজিদ মে ঈমান কা হালকা কায়েম করতে থে। মসজিদ মে মুলাকাতো মে মসজিদ কে ফজাইল খুব বয়ান করো কে উম্মত। সাহাবা ইকরাম কা মামুল ইহি থা কে ও হর মসলে মে মসজিদ সে রুজু করতে থে। আন্ধিয়া চলতি তো মসজিদ আতে, বারিশ রুক জাতি তো মসজিদ আতে, বারিশ করানি হতি তো মসজিদ আতে, কর্জা হো যায় তো মসজিদ মে আতে। হর মসলে কে লিয়ে সাহাবা মসজিদ সে রুজু করতে থে। ইস জমানে মে উম্মত কা ইয়াকিন মাদ্দি নকশন সে জুড় গয়া হ্যায় ওর আল্লাহ কে ঘর মে মসাইল কো লাকর আল্লাহ সে মসাইল কো হল করানে কা মিজাজ নহি হ্যায়। ইউ সমঝতে হ্যায় কে নিজামে কায়নাত কা তাআল্লুক কায়নাত সে হ্যায়, হালাঁকি নিজামে কায়নাত কা তাআল্লুক খালিকে কায়নাত সে হ্যায়। صحابہ اپنی ہر ضرورت کے لیے مسیح کی طرف قدم اٹھاتے تھے۔ ہمیں ملاقاتوں میں مسجد کے فضائل خوب بیان کرنے ہیں، یہاں تک کہ ہر ایمان والا مسجد کی طرف راغب ہو جائے اور مسیح کی طرف آنے کا شوق پیدا ہو جائے۔ حدیث میں آتا ہے کہ جو علم کی ایک بات سیکھنے کے لیے یا دوسرے کو سکھلانے کے لیے مسیح کی طرف قدم اٹھاتا ہے اللہ تعالیٰ اس کو ایک کامل حج کا ثواب عطا فرماتے ہیں۔ حدیث میں آتا ہے کہ جو مسجد میں آتا ہے اللہ تعالیٰ اس سے اس سے بھی زیادہ مل کر خوش ہوتے ہیں جتنا وہ اپنے دوست سے مدت کے بعد مل کر خوش ہوتا ہے۔ حدیث میں آتا ہے کہ اللہ رب العزت مسجد میں آنے والے پر پانچ طرح اکرام فرماتے ہیں، اس کو راحتیں عطا فرماتے ہیں، اس پر رحمتیں نازل فرماتے ہیں، اس کو اس سے راضی رہتے ہیں، اللہ تعالیٰ اس کو پل صراط سے تیزی سے گزارنے والے ہیں، اللہ تعالیٰ اس کو جنت میں داخل کرنے والے ہیں۔ مسجد کے فضائل خوب پڑھو، منتخب احادیث میں حضرت نے مسجد کے فضائل کو جمع کیا ہے، غور سے پڑھو اور ملاقاتوں میں مسجد کے فضائل بتلا کر مسجد کی طرف آنے کے لیے تیار کر لو۔ میری بات اچھی طرح سنو کان کھول کر، ہمارے گشت ہر گشت کرنے والے کا اندر کا جذبہ اور چاہت یہ ہو کہ میں جس سے بھی ملاقات کروں وہ کاش مسجد میں آ جائے، اس لیے کہ ایک مسلمان کا مسیح کی طرف قدم اٹھانا اللہ کی طرف قدم اٹھانا ہے۔ اور اللہ تعالیٰ خود فرماتے ہیں جو بندہ میری طرف قدم اٹھاتا ہے میں اس کی طرف دوڑ کر آتا ہوں۔ اللہ کی رحمت کو بندوں کی طرف متوجہ کرنے سے، لوگوں کو مسیح کی طرف لانے سے بڑھ کر کوئی عمل نہیں ہے۔ اللہ کی رحمت کو بندوں کی طرف متوجہ کرنے کے لیے امت کو مسیح کی طرف لانے سے بڑھ کر کوئی عمل نہیں ہے۔ سب سے زیادہ تیز رفتاری سے اللہ رب العزت بندے کی طرف متوجہ ہوں گے اپنی رحمت سے، وہ اس پر کہ اللہ کے بندے اللہ کے گھر کی طرف قدم اٹھائیں۔ اس لیے میرے دوست عزیزوں مولانا علی صاحب فرماتے تھے گشت کرنے والوں کی ایسی کیفیت ہونی چاہیے مسجد میں لانے کے لیے اور بازاری ماحول سے اور گھر کے ماحول سے نکالنے کے لیے جس طرح غوطہ خور ڈوبنے والے کو پانی سے بچا کر نکال لاتے ہیں، یا بھڑکتی آگ میں سے آگ بجھانے والے لوگوں کو بچا کر نکال لاتے ہیں۔ میرے دوست عزیزوں، اگر ہمیں بازاری ظلمتوں کا اور گھروں کے ماحول کا اور گناہوں کی ظلمتوں کا اندازہ ہو جائے تو ہمارا دل نہ چاہے کہ کسی مسلمان کو بھی مسجد سے باہر چھوڑیں۔ اس لیے خوب اچھی طرح سمجھ لو کام کو۔ ہمارے گشتوں کا مقصد امت کو بازاری ماحول سے، گھروں کے ماحول سے نکالنا ہے۔ ہمارے گشت لوگوں کو مسجد کے ماحول میں جمع کرنے کے لیے ہیں، اور خوب فضائل بیان کرو مسجد کے. اللہ تعالیٰ فرماتے ہیں قرآن میں کہ مسجد کے آباد کرنے والوں کے دلوں سے اللہ تعالیٰ اپنے غیر کا خوف نکال دیں گے. اور اللہ فرماتے ہیں قرآن میں کہ یہی لوگ ہدایت یافتہ ہوں گے. بلکہ یہ بھی فرمایا ہے ایک روایت میں ہے کہ اللہ کی طرف سے جو عذاب آنا طے ہو جاتا ہے اللہ تعالیٰ مسجد کے آباد کرنے والے کی وجہ سے اس عذاب کو ٹال دیتے ہیں. میرے بزرگ دوست عزیزوں یہ فضائل ملاقاتوں میں خوب بیان کرو اور پوری کوشش باتی کرو کہ مسجد کی جماعت صرف چار پانچ آدمیوں کا نام نہیں ہے بلکہ سارے مسلیوں کو مسجد کی جماعت یقین کرو. سارے مسلیوں سے مشورہ کرو, سارے مسلیوں کا اعلان کر کے مشورے میں شریک کرو اور سارے مسلیوں کی جماعتیں بنا بنا کر ہر گھر سے ملاقات ہر گھر پر ملاقات کراؤ. اور یہ اس کی بھی کوشش کرو کہ مسجد کی جماعت بازاروں میں, پارکوں میں, ہوٹلوں میں, بینچوں پر بیٹھنے والے عام مسلمان ان کو بھی دعوت دے کر مسجد کے ماحول میں آنے پر آمادہ کرے. انتہائی عاجزی سے, انتہائی خوشامد سے, انتہائی اکرام سے مسجد کی طرف چلا لینا اللہ کی طرف چلانا ہے اور اللہ کی طرف چلنے والے کی طرف اللہ دوڑ کر آتے ہیں. اس لیے پورا مجمع اچھے دے کر لے کہ ہم اپنی مسجدوں کو ملاقاتوں کے دوران عمل سے خالی نہیں چھوڑیں گے اور ملاقات کر کے ہر ایمان والے کو مسجد کے ماحول میں آنے پر آمادہ کریں گے. تو میرے محترم دوست بزرگو حضور اکرم صلی اللہ علیہ وسلم ارشاد کریں جو جا کے مسجد آسے جوا کرتے دیکھو تاکہ ایماندار ہوار ساکھی دو. اور حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ তিনি মসজিদে লোকদেরকে ইমানের হালকাতে বসাই দেন আর এই কথা বলতেন যে আমি তোমাদেরকে ইমানের মজলিসে এই জন্য বসাই যাতে আমার ইমানের মধ্যে উন্নতি হয়। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে আমাদের মেহনত যতখানি সাহাবাদের মেহনতের সঙ্গে মিল খাবে তত আমাদের এই মেহনতের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন এবং হেদায়েতকে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে ফয়সলা করবেন, সারা দুনিয়ার জন্য ফয়সলা করবেন। এই জন্য আমাদেরকে সাহাবাদের তরিকায় মেহনতে ওই মেহনতকে অবলম্বন করতে হবে আমাদের এই মেহনতের মধ্যে। এই জন্য বলেন যে মোলাকাতের সময়, সাক্ষাতের সময় মানুষকে মসজিদের দিকে আনার জজবা আমাদের প্রত্যেকের হয়। আমাদের প্রত্যেক গাস্ট করনের বালা যেন এই নিয়ত করে যে আমি বাইরের মাহল এবং পরিবেশ থেকে মুসলমানদেরকে উঠায় মসজিদের পরিবেশে নিয়ে আসবো, এই নিয়তে যাওয়া। এই জন্য যে একজন যখন কোন এলেম শিখবার জন্য অথবা এলেম শিখাইবার জন্য মসজিদের দিকে রওনা দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত তার আমলের মধ্যে একটা কবুল হজের সওয়াব লেখেন। এবং মসজিদের দিকে যে হাইটা আসে আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়ায় আসে। সেই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ মসজিদের মধ্যে মানুষকে আনার নিয়তে আমরা গাছতে যাব। এই না যে ভাই যেখানে আছে সেখানে তাকে দাওয়াত দিয়ে ছেড়ে দিব, বরং এই নিয়তে যাই গাছ করতে বলা এই নিয়তেই যাবে যে আমি মুসলমানদেরকে বাইরের পরিবেশ থেকে যেখানে সে বসে আছে, বাজারে আছে, দোকানে আছে এবং বিভিন্ন রকমের যে রাস্তাঘাটে বসে আছে, গল্প গুজবের মজলিসে বসে আছে, তো বলেন যে এই সমস্ত জায়গা থেকে তাদেরকে উঠে আমি মসজিদের দিকে নিয়ে আসব, এই নিয়তেই মসজিদ গাছের মধ্যে যাওয়া। হজমান ইলিয়াসাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, বলেন যে একজন মানুষ যে বাইরের পরিবেশের মধ্যে আসে আবার তাকে যে সেখান থেকে উঠে মসজিদে আনতেছে তার উদাহরণ এরকমই যে একজন মানুষ ডুবতেছে পানিতে তাকে পানি থেকে উদ্ধার করলো, অথবা একজন মানুষ আগুনে পড়ছে তো তাকে আগুনের ভিতর থেকে উদ্ধার করলো। বলে যে যেরকম মানুষ পানিতে পড়লে উদ্ধার করে আর এরকম আগুনে পড়লে তাকে উদ্ধার করে, বলে ঠিক এরকম ভাবে বাহিরের মজলিসের মধ্যে যে জুলমত, যে অন্ধকার আর যে খারাপ অবস্থার মধ্যে একজন মানুষ সময় কাটাইতেছে, বলে যে তাকে সেখান থেকে উদ্ধার করে মসজিদের নুরানি মেহনত নুরানি পরিবেশের মধ্যে তাকে আনা। আল্লাহ হাদিসের মধ্যে এরকম আসছে যে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি মসজিদে আসবে তো বলে যে মসজিদে আসবে তাকে পাঁচ রকমের পুরস্কার আল্লাহ তাআলা তাকে দিবেন। এক হলো তার দিলের ভিতরে শান্তি দিবেন, তার উপরে রহমত নাজিল করবেন এবং তার উপরে রাজি হয়ে যাবেন, তাকে বুসরাতের উপর দিয়ে পার করে দিবেন এবং তাকে জান্নাতে দাখিল করে দিবেন। এমনি ভাবে যে মসজিদে আসে বলে যে তার মসজিদে আসে বলে যে আল্লাহ তাআলা এত খুশি হন তার উপরে, বলে যে যেরকম নাকি অনেক দিন পরে কোন বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হলে যেরকম আনন্দ অনুভব করে, বলে যে এর চেয়ে বেশি আল্লাহ তাআলা যখন কোন আল্লাহর বান্দা মসজিদে আসে তার চেয়ে বেশি আল্লাহ তাআলা খুশি হন এবং আল্লাহ তাআলা আনন্দিত হন। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব, মানুষকে এরকম ভাবে মসজিদের ফজাইল শুনে শুনে মসজিদের ইয়ে করে তাকে বাজারি পরিবেশ থেকে মসজিদের পরিবেশে আনতে হবে, এবং মানুষের দিলের ভিতরে বাজারি পরিবেশ থেকে মসজিদের পরিবেশে বসার শখ এবং আগ্রহ তাদের দিলের ভিতরে পয়দা করতে হবে। তো এই জন্য মেরে মহতরম দোস্ত, আমরা যারা গাস্তে যাব মসজিদে জামাত, খুব ভালো করে শুনে নেই, উনি বলতেছেন খুব ভালো করে শুনিয়ে কথা, যে মসজিদের জামাত যে বাইরে গাস্ত করবে তাদের নিয়তি এটা হবে যে মানুষকে তাদের বাজারি পরিবেশ থেকে, তাদের অন্ধকার পরিবেশ থেকে, যেখানে যে আল্লাহ পাক যে পরিবেশের মধ্যে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, এইরকম পরিবেশ থেকে তাকে উঠে মসজিদের পরিবেশে আনবো, এই নিয়ত করেই তাকে যাওয়া এবং এইভাবেই চেষ্টা করা যাতে সে এরকম ভাবে ওই পরিবেশ থেকে উঠে মসজিদে আসে, এর জন্য একেবারে সর্বাত্মক চেষ্টা করা। তবলীগ কানো মে বাদ ডালনা নহি হে, মানে আলী সাহেব কা মলফুজ মে আর্জ কর রাহা, তবলীগ কান মে বাদ ডালনা নহি হে বলকে তবলীগ দিলো মে উতারনে কো কহতে হ্যায়। হযরত ফরমাতে থে বাদ কা পৌঁছানা তবলীগ নহি হে, দিলো মে উতারনা তবলীগ হে। হম সব কি তবিয়ত এ বন গই হ্যায় কি মুলাকাত কর কে দিন কি বাত পৌঁছা দো তাকে জিম্মেদারি পুরি হো জায়ে। নহি মেরে দোস্ত আজিজো, সাহাবা ইকরাম কে তরীকে মেহনত কে বগৈর ইতমাম হুজ্জত নহি হোগা, ইয়ানি জিম্মেদারি পুরি নহি হোগি। জিতনে ভি দুনিয়া কে রিওয়াজি তরীকে বাত পৌঁছানে কে হ্যায় ইয়ে ইতমাম হুজ্জত ও জিম্মেদারি কে পুরা হোনে কে লিয়ে কাফি নহি হ্যায়। তবলীগ উস তরীকে পর হো জিস পর সাহাবা ইকরাম ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মত তক দীন কো পৌঁছায়া হ্যায়, ও তরীকে তবলীগ ইতমাম হুজ্জত কে লিয়ে শর্ত হ্যায়। উস তরীকে দাওয়াত সে হটকর কিসি ভি তরীকে সে বাত কা পৌঁছানা ইতমাম হুজ্জত কে লিয়ে কাফি নহি হ্যায়। ইস বাত সব ইয়াদ রাখে আচ্ছি তরহ, রিওয়াজি তরীক মালিয়া তক মরফুজ হ্যায়, রিওয়াজি তরীকো সে রিওয়াজ তরক্কি করতা হ্যায়, দীন তরক্কি নহি করতা, দিন কি তরক্কি তো সিরফ সুন্নত কে তরীকো মে হ্যায়। আচ্ছি তরহ সমঝ লি ইস বাত কো, মালিয়া আসা কা মরফুজ হ্যায় কি কান মে বাদ ডালনা তবলীগ নহি হ্যায়, দিলো মে উতারনা তবলীগ হ্যায়, ওর দিলো মে উতারনে কি জগহ আসল মসজিদ হ্যায়। সাহাবা ইকরাম কে ওয়াকিয়াত পর খুব গৌর করো। তুফেল ইবনে আমির দোসি রাদি আল্লাহু তাআলা আনহু মক্কা মুকাররমা আয়ে, মক্কা ওয়ালো নে কাহা কে হে তুফেল, না মুহাম্মদ কি বাত সুননা না ইনসে বাত করনা, জো ইনকি বাত সুনতা হ্যায় ওয়ো ইনকা হো জাতা হ্যায়। আল তুফেল ফরমাতে হ্যায় কি মেনে আপনে কান বন্ধ কর লিয়ে ওর কানো মে রুই ঠুস লি ইস খৌফ সে কি মেরে কান মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কো বাত না পড়ে। ফরমাতে হ্যায় মে কান বন্ধ করকে মসজিদে হারামে দাখিল হুয়া, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবে কে পাস নামাজ পড় রহে থে। ফরমাতে হ্যায় মসজিদ মে দাখিল হোকে মেরে দিল নে অন্দর সে কাহা কে হে তুফেল, তুই ইনকি বাত সুননি চাহিয়ে। ফরমাতে হ্যায় মেনে কান সে রুই নিকালি, আপকি বাত সুনি, ইসলাম কবুল কিয়া, আপনি কৌম কো দাওয়াত দেকর 80 খানদানো কে ইসলাম মে দাখিল হোনে কা জরিয়া বনে হ্যায়। ওয়ফদ সকীফ আয়া, ওয়ফদ সকীফ নে কাহা কি হাম ইসলাম কো কবুল করেঙ্গে, নামাজ নহি পড়েঙ্গে, যাকাত নহি দেঙ্গে, জিহাদ নহি করেঙ্গে, আপনে বুত কো নহি তোড়েঙ্গে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইনকে লিয়ে খেমা মসজিদ মে লগওয়া ওর ফরমায়া, সাহাবা সে মেনে ইনকো মসজিদ মে ইসলিয়ে রাখা হ্যায় তাকে আমাল মসজিদ কে দিলো কো ইসলাম কে লিয়ে নরম কর দে। ইয়ে সারে ওয়াকিয়াত মেরে দোস্ত আজিজো, হায়াতু সাহাবা পড়নে কা কহিয়ো ইনসে, হায়াতু সাহাবা পড়নে কা বিলকুল হামারে মজমে কো শৌক নহি হ্যায়, মজমে কো কিয়া আমলে কো ভি শৌক নহি হ্যায়। আগর হামারে সাথী হায়াতু সাহাবা পড়তে তো ইস তরীকে সে ইখতিলাফ না করতে, হায়াতু সাহাবা নহি পড়তে হ্যায় ইসলিয়ে দাওয়াত কে সাহাবা কে তরীকে আমল সে ইখতিলাফ করতে হ্যায়। হামারা সারা কাম সিরত কে তাবে হ্যায়, হামারা ওর আপকা কোই তজরবা নহি হ্যায়, হামারা ওর আপকা কোই তরীকা নহি হ্যায়, হম সব কে সব 100% সিরত কে তাবে হ্যায়। দাওয়াত কি মেহনত মে জিস তরহ হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি সুন্নত কে তাবে হ্যায় খানে পিনে মে ওর ইবাদত মে, ইসি তরহ হম আপকি সিরত কে তাবে হ্যায় আপকি মেহনত মে দাওয়াত মে। আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে রাসূল সাকীব কো মসজিদ মে রাখা, اور یہ فرمایا اس لیے میں ان کو مسجد میں رکھا ہے تاکہ اعمال مسجد ان کے دلوں کو اسلام کے لیے نرم کر دیں. چور سے ایک چور پکڑا گیا, آپ نے اس چور کو مسجد میں باندھ کر رکھا, یہ نہیں فرمایا اس کو کسی تھانے میں لے جاؤ بلکہ فرمایا اس چور کو مسجد میں رکھو تاکہ اعمال مسجد اس کے دل میں چوری کی نفرت پیدا کر دیں. گویا تربیت کی, تعلیم کی اور ایمان کے سیکھنے کی جگہ مسجد تھی, تربیت کی, تعلیم کی اور ایمان کے سیکھنے کی جگہ مسجد تھی. اس لیے میرے دوست عزیزو اچھی طرح سمجھ لو کہ مسجد کا کوئی متبادل نہیں ہے. ہر گشت کرنے والے کا جذبہ اور فکر اور اندر کا تقاضا اور کوشش یہ ہو کہ جس سے میں بات کر رہا ہے مسجد کے ماحول میں آ کر بات سن لے. کہ میں نے عرض کیا جو بات مسجد ماحول میں آئے گی وہ بات سن میں نہیں آ سکتی. میں اس کی چھوٹی سی مثال دیتا ہوں. راہ چلتے کسی ڈاکٹر سے اگر ملاقات کر کے نرس دکھانا چاہو, ڈاکٹر کہتا ہے میرے کلینک میں آؤ. راہ چلتے کسی وکیل سے بات کرو, مقدمہ اپنا سناؤ, وہ کہے گا کہ میرے دفتر میں آؤ. راہ چلتے کسی انجینئر سے کہو کہ میرا مکان کا نقشہ بنا دے, وہ کہے گا تم میرے دفتر میں آؤ. میرے دوستو عزیزو دنیا کا معمولی کام اپنے ٹھیے کے بغیر نہیں ہوتا, اللہ کا تعلق مسجد کے بغیر کیسے حاصل ہو جائے گا؟ یعنی میں کیسے عرض کروں آپ حضرات سے دل کی بات. ملاقاتیں ایک رواج بن کر رہ گیا ہے. جو تربیت کے اصول اور طریقے ہیں, جو تربیت کی اصل جگہ ہے مسجد, وہاں لے کر آنے کا مزاج نہیں ہے. تاجر نکلتا ہے ملاقاتوں میں, اس کے اوپر تجارت کا کے تقاضے سوار ہیں, یہ دو چار سے ملاقات کر کے دکان کو چلا جاتا ہے. دفتر والا دفتر کے لیے نکلا ہے, دفتر کے امور سوار ہیں, تبلیغ سے بھی تعلق ہے, ملاقاتیں دو چار سے کرتا ہوا دفتر کو چلا جاتا ہے. نہیں, دیکھو اچھی طرح یاد رکھنا, ڈھائی گھنٹے کی محنت کا مطلب ہے مسجد سے نکلنا مسجد میں لانے کے لیے, اور ملاقاتیں کر کے لوگوں کو مسجد کے ماحول میں آنے پر آمادہ کرو. جو آنے سے حضور کرے ان سے آنے کے لیے وقت کا مطالبہ کرو, جو بھی ضرورت کا وقت مسجد کو دیں. ملاقاتیں کر کے مسجد واپس آؤ, آگے بتاؤ کیا محنت ہوئی. اس لیے اب مسجد میں آ کر اب یہاں سے اپنے کاروبار میں ضرور جاؤ. ہم نہیں کہتے کہ اسباب ترک کر دو, ملازمت چھوڑ دو, نہیں. ان سارے کاموں کے ساتھ دعوت کے کام کو مقدم رکھنا یہی مجاہدہ ہے. اس طرح ہمیں کوشش کرنی ہے اس بات کی کہ ہر ایک فرد کو دعوت دے کر مسجد کے ماحول میں آنے پر آمادہ کریں, اور مسجد کے فضائل خوب بیان کرو. یعنی اتنے قصے ہیں صحابہ کے کہ بیان کرنے بیٹھے ہیں کہ صحابہ کو ہدایت کس طرح ملی مسجد کے ماحول سے, تو بے شمار واقعات ہیں, بے شمار واقعات ہیں. اعمال دعوت کی فضا میں لانا یہ ہمارے گشت کا مقصد ہے. اعمال دعوت کی فضا میں لانا یہ ہمارے گشت کا مقصد ہے. بات پہنچانا دعوت نہیں ہے, ماحول میں لانا دعوت ہے. آپ کھانے کی دعوت کرتے ہیں, اپنے گھر لانا چاہتے ہیں ہر حال میں لوگوں کو کہ میرے گھر میں آ کر دعوت کھاؤ. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے مثال دے کے فرمایا ہے, جنت دسترخوان ہے, اللہ داعی ہے اور مجھے بلانے کے لیے بھیجا ہے. بالکل اسی طرح یہ کام ہے کہ عمل مسجد کا ہے, ملاقاتوں کے لیے ہم نکلے ہیں, ان اعمال دعوت میں جوڑنے کے لیے. میرے دوست عزیزو ہدایت جو ہوگی وہ تو مسجد میں فرشتوں کے پروں میں بیٹھ کر بات کے سننے سے ہوگی. میں حضرت کی بات نقل کر رہا, حضرت فرماتے تھے جس طرح مرغی کے پروں سے انڈوں میں حیات آتی ہے, اس طرح فرشتوں کے پروں سے ہمیں ہمارے دلوں میں ہدایت اترے گی. کیونکہ حدیث میں صراحت ہے, فرشتے اس مجلس کو گھیرتے ہیں جو مسجد میں قائم کی جاتی ہے. فرشتے اس مجلس کو گھیرتے ہیں جو مسجد میں قائم کی جاتی ہے. حدیث میں صراحت ہے, اللہ کے گھروں میں سے کسی گھر میں جمع ہو کر مختلف خاندان, مختلف قبیلے کے لوگ جب اللہ کے گھروں میں سے کسی گھر میں جمع ہو کر اللہ کے تذکرے کرتے ہیں, میرے الفاظ غور سے سننا, اللہ کے تذکرے کرتے ہیں یعنی اللہ کے احکام کے, اس کی قدرت کے, اس کی کبریائی کے, اس کی بڑائی کے اور آخرت کے. علامہ نووی رحمۃ اللہ علیہ نے ایمان کے مجلس سے یہی امور ذکر کیے ہیں کہ یہ ان امور پر تذکرے کیے جاتے ہیں مسجد میں, تو فرشتے اپنے پڑوس آسمان تک اس حلقے گھیر لیتے ہیں اور اللہ تعالیٰ ان کا ذکر ان سے بہتر مجلس میں فرماتے ہیں. ابن عباس فرماتے ہیں رضی اللہ عنہ, وَلَا ذِكْرُ اللَّهِ اکبر کا مطلب ہی یہی ہے کہ اللہ ہمارا ذکر کرتے ہیں, یہ ذکر اکبر ہے. ابن عباس فرماتے ہیں, وَلَا ذِكْرُ اللَّهِ اکبر کی تفسیری یہی ہے, اللہ ہمارا ذکر کرتے ہیں, اللہ فرشتوں کے درمیان ہمارا ذکر کرتے ہیں, یہ ذکر اکبر ہے کہ اللہ ہمارا ذکر کریں. ذکر اکبر کی تفسیر ابن عباس فرماتے ہیں یہ نہیں ہے کہ اللہ کا ذکر بڑا ہے, بلکہ ذکر اکبر یہ کہ اللہ ہمارا ذکر کریں, یہ بڑا ذکر ہے. پوری بات کہی. تو میرے محترم دوست بزرگوں, بولیں گے کانے کوتا پہنچے دبا এটা কি তবলিক বলে না? তবলিক হল সাহাবাদের তরিকায় ওই মেহনত, যে মেহনতের দ্বারা দিলের ভিতরে কথা ঢুকে যায় সেটাকে তবলিক বলে. দিলের ভিতরে কথা পৌঁছানো এটা হলো তবলিক. কানে কথা পৌঁছায় দেওয়া এটা কোনো তবলিক নয়. বলে যে রেবাজি মেহনতের দ্বারা রেবাজি দুনিয়াতে উন্নতি করে. বলেন যে ভাই দিন দুনিয়াতে আসে না, হেদায়ত মানুষ পায় না. এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব, বলেন যে ভাই মহান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ কথা উনি নকল করতেছেন, বলতেছেন এই কথা যে শুধু কানে কথা পৌঁছে দেওয়ার দ্বারা বলে যে দায়িত্ব মুক্ত হওয়া যাবে না. যে আমার কাছে আমার উপরে তবলিগের দায়িত্ব ছিল, আমি সেই দায়িত্ব আদায় করে দিলাম, তার কানে কথা পৌঁছে দিলাম. বলে যে দিলের ভিতরে কথা পৌঁছে যায় এটা এটা হলো আসল দায়িত্ব. যে আমি তখন দায়িত্ব মুক্ত হব যখন একটা মানুষের দিলের ভিতরে কথা পৌঁছে যাবে, অর্থাৎ দিল তার কথাকে কবুল করে নেবে. তো মেরে মহতরম দোস্ত বুঝব, দিলের ভিতরে কথা পৌঁছাইবার জায়গাই হল মেরে মহতরম দোস্ত বলে যে ওই পরিবেশ, মসজিদের পরিবেশ. মসজিদের পরিবেশে যখন কোনো কথা হবে তো বলে যে ওই কথা দিলের ভিতরে পৌঁছে যাবে. এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলেন যে তারা মসজিদের মধ্যে যখন কথাবার্তা শুনতেন তো তাদের দিলের ভিতরে ঢুকে যেত কথা. আর তুফেল ইবনে আমর দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উনি যখন মক্কাতে আসলেন তো মক্কার লোকেরা ওনাকে বলল কথা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে ইশারা করে তারা বলল যে এই ব্যক্তির কথা তুমি শুনে না, কারণ যে তার কথা শুনে তো তা সে তার দলভুক্ত হয়ে যায়. তো বলেন যে এই ধরনের কথাবার্তা শুনে উনি এত ঘাবড়াইলেন, মুখের বলেন যে উনি কানের মধ্যে চুলা ঢুকাই দিলেন যাতে কানে ভুল ক্রমে যেন তার কথা কানের মধ্যে না পৌঁছে. তো মেরে মহতরম দোস্ত পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের সামনে নামাজ পড়তেছিলেন, তুফাইল ইবনে আমর দৌসি মসজিদে ঢুকলেন, তিনি হুজুরকে দেখলেন, তখন তার দিলের মধ্যে এই কথা আসলো যে আমি তো একজন বিবেকমান লোক, আমি তো একজন বুদ্ধিমান বিচক্ষণ লোক, আমি কেন মানুষের কথায় আমার কানে তুলা দিলাম, আমি তার কথা শুনি না, যদি ভালো হয় তাহলে আমি গ্রহণ করব, আর আমি তো ভালো মন্দে পার্থক্য করতে পারি. তো কাজেই বলে যে এই কথা দিলের মধ্যে যখন আসলো তো কানের তুলা খুললেন, আর হুজুর একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনলেন হুজুরের মুখে. তো বলেন যে এরপরে দিলের ভিতরে কথা ঢুকে গেল. মেরে মহতরম দোস্ত উনি মুসলমান হয়ে গেলেন, এবং তার মাধ্যমে তার উসিলায় বলে যে 80 পরিবার তারা ইসলাম গ্রহণ করল. তো মেরে মহতরম দোস্ত বুঝব, বলেন যে এই মসজিদের পরিবেশের মধ্যে দিলের ভিতরে যে কথা ঢুকছে, এমনি ভাবে মেরে মহতরম দোস্ত বলে যে কবিলায় বনু সকিফের প্রতিনিধি দল তারা যখন মদিনাতে আসলো তো বলে যে তারা এই কথা বলতে লাগলো যে আমরা ইসলাম কবুল করতে পারি, কিন্তু শর্ত হল আমরা নামাজ পড়ব না, আমরা যাকাত দিব না, আমরা জিহাদে যাব না, এবং আমাদের মূর্তিগুলিকে আমরা ভাঙব না. মেরে মহতরম দোস্ত হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদের মধ্যে রাখলেন. আর এই কথা বলেন আমি তাদেরকে মসজিদে রাখছি এই জন্য যাতে ইসলামের জন্য তাদের দিল নরম হয়ে যায়. তো মসজিদের মধ্যে দিল নরম হয়, মসজিদের মধ্যে দিল কথা শোনার মতো যোগ্যতা অর্জন হয় মসজিদের দিলের ভিতরে. এই জন্য বলে যে কবিলায় সকিফের বনু সকিফের বলে প্রতিনিধিদেরকে তাদেরকে মসজিদের মধ্যে রসুল্লাহ সাল্লাম রাখলেন. বলে একজন চোর চুরি করছে তো বলে যে তাকে মসজিদের মধ্যে রাখছেন যাতে মসজিদের আমল এবং মসজিদের পরিবেশ তার দিলকে এ কথার উপর তৈয়ার করে যে সে এটা থেকে তৌবা করে, সে এটা থেকে ফিরে যায়. তো এই জন্য মেরা মহতরম দোস্ত মসজিদের পরিবেশ তো বড় উঁচা পরিবেশ. বলে যে হজমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী বলতেন, বলে যে যেরকম নাকি মুরগির পরের নিচে বলে যে যখন পাখার নিচে যখন ডিম থাকে তো ওই ডিমের ভিতরে হায়াত আসে, বাচ্চা পয়দা হয়, বলে এমনি ভাবে মসজিদের মধ্যে ফেরেশতাদের পাখার নিচে যখন বসবে তো দিলের ভিতরে হেদায়েত আসবে এবং দিলের মধ্যে ইমান আসবে, আর দিলের দিল দিনের কথাকে কবুল করবে. তো মসজিদে ফেরেশতাদের মজলিস হয়, আর ফেরেশতাদের ফেরেশতারা এটাকে এই মসজিদ ওই মজলিসকে ঘিরে রাখেন, যেটা হাদিসে পাকের মধ্যে আসছে যে মসজিদে যখনই এরকম ভাবে মজলিস হয় তো সেখানে বলে যে ফেরেশতারা চারিদিক থেকে ঘেরাও করে নেন। উনি মাঝখানে একটা কথা বলছিলেন, বলে যে সাহাবাদের তরিকায় আমাদের মেহনতকে আনতে হবে, এই জন্য হায়াতুস সাহাবা আমাদেরকে পড়তে হবে। উনি বলেন যে হায়াতুস সাহাবার মধ্যে সাহাবাদের মেহনতের সমস্ত তরিকাকে খুলে খুলে বয়ান করছে। আমাদের পুরানোরাও হায়াতুস সাহাবা আমরা পড়ি না, হায়াতুস সাহাবা পড়ি না বইলা আমাদের এই সাহাবাদের তরিকা যখন আমাদের মেহনতের তরিকা সাহাবাদের তরিকায় আমাদের কাছে আসে তো আমাদের মধ্যে মতবিরোধ পয়দা হয়ে যায়। বলে এটা আবার কোন কথা আসলো, এটা নতুন কথা মনে হয়। অথচ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তারা যে মেহনতের তরিকায় যে তরিকায় মেহনত করছিলেন সেই মেহনতের তরিকা তো হায়াতুস সাহাবার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত ভাবে আসছে। আজ ওই হায়াতুস সাহাবা না পড়ার কারণে আমাদের পুরানোরাও ওই কিতাব পড়ি না বলে বলে যে আমাদের দিলের ভিতরে সাহাবাদের জিন্দগি সাহাবাদের তরিকা যখন আমাদের সামনে আসে তো আমাদের মধ্যে ইখতিলাফ পয়দা হয়ে যায়। মেরে মহতরম দোস্তের বুঝুক, অথচ সাহাবাদের তরিকা ছাড়া নিজেদের অভিজ্ঞতার দ্বারা অথবা নিজেদের চিন্তা ভাবনার দ্বারা কোন তরিকা যদি আমরা আবিষ্কার করি সেই তরিকায় কখনোই হেদায়েত আসবে না। হেদায়েত আসার তরিকাই হল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের যে তরিকা ছিল সেই তরিকাই হল বলে যে ভাই সাহাবাদের তরিকা যখন মেহনতের মধ্যে আসবে তো ওই তরিকার দ্বারা মেরে মহতরম দোস্তের বুজুর্গ হেদায়ত দিনের ভিতরে আসবে। উনি বলেন যে মসজিদ হেদায়ত হাসিল করার জায়গা। বলে যে উনি একটা উদাহরণ দিয়ে বলতেছেন, বলেন যে একজন ডাক্তার সাহেব সে রাস্তার সঙ্গে রুগীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, রুগী তাকে রোগের কথা বলতেছে আর বলতেছে ডাক্তার সাহেব আমাকে একটা ওষুধ দিয়ে দেন। তো ডাক্তার সাহেব কি বলেন? ডাক্তার সাহেব বলেন আমার ক্লিনিকে চলে আসেন, আমার চেম্বারে চলে আসেন। একজন উকিল সাহেবের সঙ্গে যদি রাস্তায় দেখা হয় আর সে তার মামলা মোকদ্দমার কথা ঝগড়া বিবাদের কথা ওখানে বলতে শুরু করে তো উকিল সাহেব কি বলে? বলে যে আমার আমার চেম্বারে আসেন। একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে যদি রাস্তায় দেখা হওয়ার পর বলে বলে আমি একটা ঘর বাড়ি বানাইতে চাই আমার বাড়ির নকশা বানাইয়া দেন, তো ইঞ্জিনিয়ার সাহেবও কি বলে? বলে যে আমার আমার অফিসে আপনি চলে আসেন, সেখানে আপনার জন্য নকশা বানাইব। দুনিয়ার যে কোনো কাজ বলেন বলে তার জন্য একটা দপ্তর আছে অথবা একটা অফিস আছে, একটা চেম্বার আছে, একটা জায়গা আছে নির্দিষ্ট যেখানে যা করতে হয়। মেরে মহতরম দোস্ত, ইমান হাসিল করার হেদায়েত হাসিল করার এটা কোনো জায়গা নাই যে রাস্তাঘাটে ইমান হাসিল হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকেরই মেরে মহতরম দোস্ত এই মেহনতের মধ্যে খেয়াল রাখতে হবে, এই কথা মনে রাখতে হবে যে আমরা যে বাইরে গাষ্ট করব বলে যে এই গাষ্ট এই জন্য নয় যে আমরা বাইরেই শুধু তাদেরকে ইমানের কথা বললাম, বরং তাদেরকে আমরা বাইরের পরিবেশ থেকে মসজিদে নিয়ে আসব। এখন আমাদের অবস্থা হলো এই যে একজন অফিসে যাইতেছে, তো সে অফিসে যেতে যেতে দুই চারজনের সঙ্গে মোলাকাত করে গেল, গাস্ত করে গেল, তারপরে সে ওখান থেকেই তার অফিসে চলে গেল। কেউ ব্যবসায় যেতেছে দোকানদারি করবে, তোমার যে রাস্তায় চলতে চলতে দুই চারজনের সঙ্গে দেখা হলো আর তাদের সঙ্গে কথাবার্তা বললা সে তার কাজে চলে গেল। মেরে মহতরম দোস্ত, এরকম নয়। আমাদের উদ্দেশ্যই হল মসজিদ থেকে যাওয়া এবং মসজিদ থেকে যেয়ে মানুষদেরকে মসজিদে নিয়ে আসা। মসজিদে নিয়ে আসতে হবে আমাকে, এই নয় যে আমি রাস্তায় কথা বললাম আমি আমার কাজে চলে গেলাম। না, মেরে মহতরম দোস্ত, বুঝবের জন্য মুস্তাকিল ভাবে আমাকে সময় ফারেক করতে হবে, কোরবানি করতে হবে, মুজাহাদা করতে হবে। এটাই মুজাহাদা যে আমি আমার দুনিয়ার তাকাজাকে পিছনে রাখলাম আর দাওয়াতের তাকাজাকে আমি এটাকে আমি আগে রাখলাম এবং এটার জন্য আমি সময় ফারেক করলাম। আমি মসজিদ থেকে যাব এবং একজন লোককে এই উদ্দেশ্য করেই যাব যে আমি বাইরের লোকদেরকে মসজিদে নিয়ে আসব, এদের জন্য আমি তাকে ওখানে কথা বলে তাকে মসজিদের জন্য তৈরি করে নিয়ে আসব। যদি সে নগদ আসতে তৈরি না হয় তো তার কাছ থেকে মসজিদে আসার সময় আমি চাইয়ে নিব যে আপনি কোন সময় মসজিদে আসতে পারবেন, কখন আপনার মসজিদে আসার সময় অবসর সময় হবে, তো তার কাছ থেকে আমি সময় নিয়ে নিব। এরকম নয় যে ভাই আমি বাইরে কথা বলেই তাকে বাইরের পরিবেশে রেখেই আমি আমার কাজে চলে গেলাম, বরং প্রত্যেক বাইরের মাহল পরিবেশের মধ্যে যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে দিয়া তাদেরকে আমি মসজিদে নিয়ে আসব এবং মসজিদে ইমানের হালকার মধ্যে বসাবো। কারণ মসজিদে যখন বসে একটা মানুষ বলে যে সে ফেরেশতাদের পাখার মধ্যে বসে, ফেরেশতাদের ঘেরাওর মধ্যে বসে, বলে যে যেরকম মুরগির পাখার নিচে ডিমের ভিতরে হায়াত আসে, অর্থাৎ একটা মুরগির বাচ্চার মধ্যে জান আসে, বলে ঠিক এরকম ভাবে মসজিদে যখন ফেরেশতাদের পাখার নিচে পাখার ঘেরাওর মধ্যে থাকবে তো ওইখানে ইমান দিলের ভিতরে আসবে, হেদায়েত দিলের মধ্যে আসবে। আপনাদের এই কথা যে ভাই আরেকটা জিনিস হলো বলে যে জিকির করা, জিকির করার কি অর্থ? বলে যে জিকির করার অর্থ মেরে মহতরম দোস্ত যেমন আল্লাহ তালার নাম লওয়া, এটা একটা জিকির, এমনি ভাবে ইমানের কথা আলোচনা করা, আল্লাহ তালার বড়াইয়ের কথা আলোচনা করা, এগুলি হল আল্লাহ তালার জিকির। মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে সবচেয়ে বড় জিকির কি? বড় জিকির হল যখন মসজিদের মধ্যে জিকিরে হালকা লাগে তো আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের মজলিসে এই মজলিস ওয়ালাদের সম্পর্কে আলোচনা করেন, এটাই হল বড় জিকির। ওয়ালা জিকরুল্লাহ আকবার যে বলছে এটার অর্থ এরকমই করছেন ওলামায়ে কেরাম, বলে যে আল্লাহ পাক যে ওই মজলিসের লোকদের কথা ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেন সেই আলোচনাই হল বড় আলোচনা, সেই জিকিরই হল বড় জিকির। এটা নয় যে ভাই আমরা নিচে জিকির করতেছি আল্লাহর জিকির করতেছি তো আল্লাহর জিকির বড়, এটার এই অর্থ নয়। ওয়ালা জিকরুল্লাহ আকবার যেটা এটার অর্থ হল এই যে আল্লাহ তাআলা ওই মজলিস ওয়ালাদের আলোচনা যে ফেরেশতাদের মধ্যে করেন সেটাই হল বড় জিকির। বলকে ইয়াহ তক ফরমায়া হে কি নামাজ কে বাদ ইলম কে কিসি মজলিস মে বেঠ জানা মসজিদ মে ইয়ে হর হর হাল মে আফজল হে অর বেহতর হে। আর মিজাজ ইয়ে হে মসজিদ মে নামাজ পড় কর নামাজ পড় কর এসা জাতা হে মসজিদ সে গোয়া মসজিদ কা কোই অর আমল ইসকে আলাওয়া নাহি হে। নামাজ সাহাবা কে দৌর মে মসজিদ কা ওয়া আমল থা কে মুনাফিক কি মজাল নাহি থি কে ওয়া জামাত কে নামাজ ছোড় দে, সির্ফ মসজিদ কা আমল নামাজ নাহি থা, সারে আমাল করতে হুয়ে নামাজ কায়েম কর দি জাতি থি। আবুবকর রাদি আল্লাহ আনহু বয়ান ফরমা রহে থে, বয়ান করতে করতে ফরমায়া আও আব নামাজ পড় লে, তালিম কা হলকে মসজিদ কা আমল থা ওর সাহাবা কে জুড়নে কি জগহ তালিম কা হলকে থে, ইসিলিয়ে ইসিলিয়ে কুরআন কি আয়াত কি তাফসীর জো কি হে ইবনে আব্বাস রাদি আল্লাহ তাআলা আনহু নে ও ফরমাতে হে ইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ وابتغوا من فضل الله, فرماتے ہیں ابن عباس رضی اللہ تعالیٰ عنہ کہ اس سے تجارت کرنا مراد نہیں ہے بلکہ اس سے طلب علم مراد ہے, اس سے طلب علم مراد ہے کہ جب نماز ہو چکے تو پھیر جاؤ اللہ کی زمین میں طلب علم کے لیے, علماء کی صحبت میں, علماء کی مجلسوں میں, مسجد میں, تعلیم کے حلقوں میں, فانتشروا فی الارض وابتغوا من فضل الله. ابن عباس فرماتے رضی اللہ عنہ کہ اس سے طلب رزق مراد نہیں ہے بلکہ اس سے طلب علم مراد ہے. اب تو ہر مسلمان یہی جانتا ہے کہ نماز ہو چکی ہے چلو دکان پر, چلو بازار میں, حالانکہ افضل یہ ہے اور بہتر یہ ہے بلکہ مستحب ہے, یہ استحباب کا درجہ ہے کہ نماز کے بعد کسی علمی حلقے میں بیٹھ جائے. فرماتے ہیں ابن عباس رضی اللہ عنہ فرماتے ہیں کہ اگر اس کو مسجد سے نکلنا ہی ہے تو وہ تین کاموں میں سے کسی ایک کام کے لیے نکلے گا, یا کسی مسلمان کی زیارت کے لیے, یا کسی بیمار کی عیادت کے لیے, یا کسی جنازے کے ساتھ قبرستان تک جانے کے لیے. یہ تین وجوہات ہیں مسجد سے نکلنے کی, ورنہ تعلیم کے حلقوں میں بیٹھنا نماز کے بعد یہ افضل ہے. فانتشروا فی الارض وابتغوا من فضل اللہ کی تفسیر یہ فرماتے ہیں ابن عباس رضی اللہ عنہ کہ اس سے طلب علم مراد ہے, طلب رزق مراد نہیں ہے. اس لیے میرے دوستو عزیزو آج سارا مجمع اس کا عزم کر لے, سارا مجمع نیت کر لے, اس ملک کے ہوں یا یہاں بیرون ملک کے ہوں, سب اس بات کا عزم کر لیں کہ ہم اپنی مسجدوں کو مسجد نبوی کے نمونے پر آباد رکھیں گے, اور مسجد میں ہمارے دعوت قائم کرتے ہوئے ہر ایمان والے کو ان عملوں میں لا کر جوڑیں گے. তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই মসজিদ শুধু নামাজ পড়ার জন্য নয়, বলে মসজিদের মধ্যে আরো আমল আছে। বলে একজন লোক নামাজ পড়ে সে এলেমের মজলিসের মধ্যে বলে বসে, বলে এটা তার জন্য বেশি উত্তম, সবচেয়ে আফজল হলো এটাই যে নামাজ পড়ে সে এলেমের হালকার মধ্যে বসে গেল। এই নয় যে নামাজ পড়ছে এখন সে মসজিদ থেকে বের হয়ে চলে গেল। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে নামাজ পড়ার পরে এলেমের মজলিসের মধ্যে বসা এটাই সাহাবাদের তরিকা ছিল। আর বলেন যে মসজিদ শুধু নামাজের জন্য নয়, মসজিদ তো তালিমের হালকা, এলেম শিখা শিখানো, বলে যে এদের জন্য মসজিদ, এই আমল মসজিদের আমল। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বয়ান করতেছিলেন, বলেন যে এলেমের কথা বলতেছিলেন, আর বলতে বলতে নামাজের সময় হয়ে গেল, বলেন যে আসো আমরা নামাজ পড়ে নিই। তুমি এর মহতরম দোস্ত বুঝব। এই জন্যই বলেন যে কোরআনে পাকের মধ্যে যে আল্লাহ তাআলা বলছেন যে জমিনে ছড়ায় পড়ো, মানে এলেম হাসিল করার জন্য ছড়ায় পড়ো, এলেম হাসিল করার জন্য ছড়ায় পড়ো। তুমি এর মহতরম দোষ বুঝব বলেন যে এরকম ভাবে মসজিদ থেকে বাইর হওয়া, বলে এটার জন্য তিন কাম একজন মুসলমান মসজিদ থেকে নামাজের পরে বাইর হবে। একটা হলো যে হয় সে কোন মুসলমানের সাক্ষাতের জন্য, অথবা কোন মুসলমান অসুস্থ তাকে দেখার জন্য যাবে, অথবা সে কোন জানাজা চলছে, বলে যে সে জানাজার সঙ্গে সে চলছে মসজিদ থেকে বাইর হইয়া, বলে এই তিন কাজের জন্য মসজিদ থেকে সে বাইর হইতে পারে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ এই জন্য বলেন যে মসজিদের মধ্যে তালিমের হালকা, নামাজ যেরকম মসজিদের আমল, তালিমের হালকা এটাও মসজিদের আমল। এই জন্য আজ এখানে যারা আমরা দেশি হই বিদেশি হই যারাই আমরা আছি, সকালে আমরা এই কথার নিয়ত করে নেই, এই কথার আজম করে নেই যে আমরা মসজিদের মধ্যে এরকম ভাবে তালিমের হালকা আমরা কায়েম করব। আগার ঈমান কে হালকো কে সাথ, ঈমান কে হালকো কে সাথ আগার ইবাদত কায়েম কি জায়েঙ্গি তো ফির ইয়ে ইবাদতেন ইয়াকিন কি তরফ চলেঙ্গি। আবি ইবাদতো পর ইয়াকিন নাই হে, নামাজ সে কামিয়াবি কা ইয়াকিন নাই হে, اور نماز کے ذریعے اللہ کی ذات عالی سے براہ راست استفادے کا یقین نہیں ہے۔ اس لیے میرے دوست عزیزو دنیاوی تقاضے کی وجہ سے فریضہ ضائع ہو رہا ہے۔ تعلیم اور عبادت کو اس طرح جوڑا گیا تھا کہ اللہ کے وعدوں کا یقین سیکھتے ہوئے نماز پڑھتے تھے، اللہ کے وعدوں کا یقین اللہ کے وعدے سنتے ہوئے عبادت کرتے تھے۔ عبادات اس لیے یقینی تھی کہ یہ دنیا کی بڑی سے بڑی چیز کو لات مار کر عمل کی طرف چلتا تھا۔ اس لیے میرے بزرگ دوست عزیزو ہمارا سب سے پہلا کام یہ ہے کہ ہم نماز کی طرف بطور یقین کے دعوت دیں، اپنی ذات سے نماز میں کمال پیدا کریں، اپنی ذات سے نماز میں کمال پیدا کریں۔ میرے دوست عزیزو یہ نماز اللہ کا وہ فریضہ ہے جس کے بغیر مسلمان کا اسلام میں کوئی حصہ نہیں ہے۔ اسلام کا ایسا رکن ہے نماز جس کے بغیر مسلمان کا اسلام میں کوئی حصہ نہیں ہے۔ سب سے پہلا سبب مسلمان کے جہنم میں جانے کا وہ نماز کا چھوڑنا ہے، کہ نماز کے چھوڑنے کو کفر فرمایا ہے۔ اس لیے مسلمان سے کہتے ہوئے شرم آتی ہے کہ نماز نہیں چھوڑیں گے۔ وہ تو جب کفر سے اسلام میں داخل کیا جاتا تھا اس وقت کہا جاتا تھا کہ نماز قائم کریں گے، کہ نماز پڑھنی ہوگی، زکوٰۃ دینی ہوگی، روزہ رکھنا ہوگا، بیت اللہ کا حج کرنا ہوگا۔ یہ سارے فرائض اس وقت سمجھائے جاتے تھے جب ایک شخص کفر سے اسلام میں داخل ہوتا تھا۔ مسلمان نماز چھوڑ دے اس کا کوئی تصور نہیں تھا۔ اس لیے ہم یعنی اس کا عزم کریں کہ ساری دنیا ہاتھ سے جاتی رہے لیکن میں اللہ کے اس فریضے کو کسی حال میں نہیں چھوڑوں گا۔ اس لیے کہ نماز چھوڑنے والے کا اسلام میں کوئی حصہ نہیں ہے۔ نماز کا چھوڑنا کفر ہے، نماز کا چھوڑنا کفر ہے۔ اس لیے نماز کو لازم پکڑ لو۔ دوسرا کام یہ ہے کہ اس نماز پر خوب مشق کرو، لمبی لمبی نمازیں پڑھنے کی عادت ڈالو، نماز سے مناسبت پیدا کرو، اس کے ایک ایک رکن کو تھام تھام کر، سمل سمل کر ادا کرنے کا اپنے آپ کو عادی بناؤ۔ لمبے لمبے رکوع، لمبے لمبے سجدے کیا کرو، نماز میں کمال پیدا کرو۔ اس لیے کہ دین کا کمال نماز کے کمال میں ہے۔ من اقامها فقد اقام الدین، جو نماز کو قائم کرے گا یعنی درست کرے گا وہ دین کو قائم کر لے گا یعنی دین کو کامل کر لے گا۔ دین کا کمال نماز کے کمال میں ہے۔ اس لیے ہمیں اللہ کے راستے میں نکل کر اپنی ذات پر سب سے پہلے اس کی کوشش کرنی ہے کہ ہماری نماز کے اندر کمال پیدا ہو. وہ تمام شکلیں اور اسباب جو نماز میں جلدی کراتے ہیں ان سب کو چھوڑ کر ہم اللہ کے راستے میں نکل رہے ہیں. یہ بہترین موقع ہے اپنی نمازوں کے اندر کمال پیدا کرنے کا. لمبے لمبے رکوع, لمبے لمبے سجدے کر کے نماز سے مناسبت پیدا کرو. حدیث میں آتا ہے کہ جو شخص رکوع سے اٹھنے کے بعد اپنی کمر کو سیدھا نہیں رکھتا, اللہ اس کی نماز کی طرف نظر اٹھا کر نہیں دیکھتے. من لم یقم صلبہ بین الرکوع والسجود لم ينظر اللہ الی صلاته. میرے دوست عزیزوں, عوام کو تو عوام کے لیے کیا کہا جائے, کام کرنے والوں کی بھی نمازیں درست نہیں ہیں. بڑے غم افسوس کی بات یہ ہے. جلدی جلدی نماز پڑھو پھر بیان کرنا ہے, جلدی جلدی نماز پڑھو پھر مشورے میں بیٹھنا ہے, جلدی جلدی نماز پڑھو پھر گشت میں جانا ہے. یعنی دعوت جن اعمال کے اندر کمال پیدا کرنے کے لیے تھی, وہاں جیسا کہ محفوظ ہے کہ یہ محنت ایمان اور اعمال کی تکمیل کے لیے ہے. ہم انہی عملوں کو بگاڑ رہے ہیں جن عملوں میں کمال پیدا کرنے کے لیے دعوت دی جا رہی ہے. گویا دعوت تبلیغ کے مقصد جو مقصد اس کی محنت کا تھا, اس کام کے لیے عمل کو بگاڑ رہے ہیں. نہیں میرے دوست عزیزو, میری بات یاد رکھنا, اس کام کے کرنے والوں میں عبادات کی ترقی نہ ہونا یہ استدراج کا سبب ہے. یہ استدراج کا سبب ہے. اس کام کے کرنے والوں میں عبادت کا شوق اور عبادت میں کمال پیدا نہ ہونا یہ استدراج کا سبب ہے. اس سے ہم ایسے نہ غیر شعوری طور پر جائیں گے گمراہی کی طرف کہ ہم سمجھ رہے ہوں گے ہم بڑا کام کر رہے ہیں, حالانکہ اس محنت کرتے ہوئے اعمال کے اندر ضعف آ رہا ہوگا. اس لیے میں بہت تاکید سے کہہ رہا ہوں, اپنی نمازوں کے اندر کمال پیدا کرو. قوم جلسے کو اطمینان سے ادا کیا کرو. ایک صحابی نے کہا نماز میں, ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے پوچھا نماز کے بعد یہ کلمات کس نے کہے؟ ایک صحابی نے کہا جی میں نے کہے. آپ نے فرمایا 30 فرشتے دوڑے ان کلمات کے اجر کو لکھنے کے لیے. ہر فرشتہ چاہتا تھا اس کا اجر میں لکھوں. یا تو یہ مقصد ہے 30 فرشتوں کے دوڑنے کا, یا یہ مطلب یہ ہے کہ اتنا اجر ہے ان کلمات کا قوم میں کہنے کا کہ 30 فرشتے مل کر بھی اس اجر کو لکھ نہیں سکے, اتنا زیادہ اجر تھا. کیونکہ اس کی وجہ یہ ہے کہ ایک روایت ملتا ہے کہ ایک صحابی جب یہ کلمات کہے تو آپ نے پوچھا یہ کلمات کس نے کہے ہیں؟ صحابی نے کہا میں نے کہے ہیں. آپ نے فرمایا کہ فرشتے ان کلمات کے اجر کو لکھنے سے عاجز آ گئے اور فرشتے نے کہا اللہ تعالیٰ سے کہ اے اللہ تیرے بندے نے ایسے کلمات کہے ہیں, ربنا لک الحمد حمدا کثیرا طیبا مبارکا فی, کہ ہم اس کا اجر نہیں لکھ سکتے, ہم کیا کریں. اللہ تعالیٰ تو چنانچہ فرشتے ان کلمات کو اپنے پروں میں دبا کر اللہ کے یہاں لے گئے اور جا کے اللہ تعالیٰ سے کہا کہ اے اللہ ہم ان کلمات کے اجر کو لکھنے سے قاصر ہو گئے ہیں. اور اللہ تعالیٰ نے فرمایا ان کلمات کو میرے بندے کے اعمال نامے میں اسی طرح لکھ دو جس طرح اس نے کہے ہیں. میری بات غور سے سنو میرے دوستو, ابھی نمازوں میں خوب کمال پیدا کرو. دیکھو سوئے خاتمے کا اندیشہ ہے اگر نماز میں کمال پیدا نہیں کرو گے. اگر نماز میں اطمینان پیدا نہیں کرو گے تو سوئے خاتمے کا اندیشہ ہے. حذیفہ رضی اللہ عنہ فرماتے ہیں کہ میں نے دمشق کی مسجد میں ایک آدمی کو 40 سالہ پرانا نمازی دیکھا جو نماز پڑھ رہا تھا. جلدی جلدی دیکھ کے فرمایا پوچھا کہ نماز کب سے پڑھتے ہو؟ اس نے کہا 40 سال سے پڑھتا ہوں. حذیفہ نے فرمایا اگر اسی نماز پر مر گئے تو تمہاری موت اس دین پر نہیں ہوگی جو دین محمد صلی اللہ علیہ وسلم لے کر آئے ہیں. اس لیے میرے دوست عزیزو, ہم سب اس کا عزم کر لیں آج کہ انشاءاللہ نماز میں کمال پیدا کریں گے اور نماز تھام تھام کر ادا کریں گے. جس میں سب سے افضل نماز رات کا قیام ہے. تہجد کو لازم پکڑ لو, تہجد کو لازم پکڑ لو کہ دن بھر دعوت کے کام میں جو مدد ملے گی وہ رات کے قیام سے ملے گی. اشد وطئا واقوم قیلا ان لک فی النہار سبحا طویلا. یہ قرآن کی 3 آیتیں بتاتی ہیں کہ نفس کو سب سے زیادہ کچلنے والا رات کا قیام ہے, اور سب سے زیادہ دعوت کی بات کو واضح کرنے والا یہ رات کا قیام ہے, اور دن بھر دعوت کے کام میں جو مدد ملے گی وہ رات کے قیام سے ملے گی. خلفائے راشدین اپنی جماعتوں کو اس کی ہدایات دیا کرتے تھے کہ اللہ کے راستے میں نکل کر دو کام زیادہ کرو گے تو تمہاری مدد ہوگی, ایک رات کا قیام اور ایک قرآن کی تلاوت. ان دو عملوں کو لازم پکڑ لو. খুলাফায়ে রাশিদিন কি হিদায়াত হ্যায় জামাতোঁ কে লিয়ে আল্লাহ কে রাস্তে মে নিকল কর দো কাম জিয়াদা কিজো এক রাত কা কিয়াম অর এক কুরআন কি তিলাওয়াত ইস পর তুমহারি ইস কাম পর আল্লাহ কি নজর গায়ব মদদ হোগি ইসে মেরে দোস্ত আজিজো হামারি জামাতোঁ কো বহুত চাহিয়ে কে রাত কা কিয়াম কা খুব ইহতমাম করে আওয়াবিন কো কসরত সে পড়া করো আওয়াবিন কো ইহতমাম সে পড়া করো অর নওয়াফিল কি কসরত কিয়া করো কে নওয়াফিল কি কসরত আল্লাহ কে এসা কুলব কা জারিয়া হ্যায় জিসে বন্দে কা ইস্তেমাল আল্লাহ কি চাহত পর আ জাতা হ্যায় সারা মজমা তে করলে ইনশাআল্লাহ হাম নওয়াফিল কি কসরত করেঙ্গে আল্লাহ তাআলা খুদ ফরমাতে হ্যায় মেরা বান্দা নওয়াফিল কি জরিয়ে মেরা করিব হোতা রহতা হ্যায় ইয়াহাঁ তক কে মে খুদ উসকে আযা বন জাতা হুঁ ইসলিয়ে হামে দোস্তো আজিজো আল্লাহ কে বন্দো কো আল্লাহ সে মুতাল্লিক করনে কে লিয়ে কাম করনে ওয়ালো কো তো আল্লাহ কা তাআলুক জিয়াদা চাহিয়ে আল্লাহ কা ও কুরব হাসিল করো নওয়াফিল কে জরিয়ে জিসসে আল্লাহ কে বন্দো কো আল্লাহ সে মুতাল্লিক কর সকে তো মেরা মোহতারাম দোস্তো বুজুর্গো মহারাজ ভাই যেমন এরকম ভাবে মসজিদ নামাজের জায়গা এমনি ভাবে মসজিদ তালিমের জায়গা সেখানে ইলম হাসিল করা হবে নামাজের ইলম হাসিল করবো তো নামাজের মধ্যে আমাদের কামাল পয়দা হবে নামাজের মধ্যে পূর্ণতা পয়দা হবে এই জন্য মেরে মহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে দাওয়াত দিব যে বলেন যে দাওয়াত আল্লাহ তাআলা ফরজ হুকুমের দিকে দাওয়াত দিব এবং নিজের নামাজকে সহি করব নিজের নামাজকে সুন্দর করব যত মেরে মহতারাম দোস্তার বুজুর্গ নামাজকে সুন্দর করব তত মেরে মহতারাম দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলার নৈকুট্য হাসিল হবে এই জন্য নামাজকে সহি করা নামাজকে সুন্দর করা এটাও এই মেহনতেরই উদ্দেশ্য মেরে মহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে এখন তো দাওয়াতের জন্য নামাজকে আমরা মানে পিছনে রেখে দিই নামাজ আমরা বলে যে নামাজের গুরুত্ব দেই না আবার যে জলদি জলদি নামাজ পড়ো মশওয়ারা করতে হবে জলদি জলদি নামাজ পড়ো বলে যে গাছতে যেতে হবে জলদি জলদি বয়ান করো জলদি জলদি নামাজ পড়ো বলে যে বয়ান করতে হবে উনি বলেন যে ভাই অথচ এই মেহনতটা ছিলই হইল নামাজকে পরিপূর্ণ করা নামাজকে সুন্দর করা বলেন যেই নামাজ ধীরে ধীরে পড়ে না আবার যে এরকম ভাবে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায় না আবার যে সেই নামাজের দিকে আল্লাহ রাব্বুল ইজ্জত দৃষ্টিপাতই করেন না সেই নামাজের কোনো পরোয়াই করেন না এই জন্য মেরে মহতারাম দোস্তার বুজুর্গ নামাজের মধ্যে ইতমিনানের সঙ্গে নামাজ পড়তে হবে ধীরে ধীরে নামাজ পড়তে হবে থেমে থেমে নামাজ পড়তে হবে রুকুর রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো আর দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসা মেরে মহতারাম দোস্তার বুজুর্গ উনি বলেন নতুন মানুষ তাদেরকে কি বলবো বলে যে আমাদের পুরানো পুরানো সাথী এখন পর্যন্ত নামাজকে সুন্দর করেনি বলে যে নামাজ নামাজকে তাড়াতাড়ি তাড়াহুড়া করে পড়ে আর নামাজের মধ্যে সোজা এই ধীরে ধীরে সব রকমগুলো আদায় করে না মেরে মহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে ভাই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের নামাজ কত সুন্দর নামাজ ছিল বলে যে একজন সাহাবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে নামাজ পড়ছেন আর বলে যে নামাজের মধ্যে তিনি রব্বানা লাকাল হামদ বলে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলে যে এই দোয়া পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের পরে বললেন যে কে এই দোয়া পড়লো বলে যে এক সাহাবি বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি পড়ছি হুজুর বললেন যে 30 জন ফেরেশতা দৌড়ে আসে এই এই এই দোয়া আজর সওয়াবকে লেখার জন্য অথবা এই দোয়াকে লেখার জন্য অন্য অর্থ এটাও হইতে পারে বলে যে অন্য রেওয়াজের মধ্যে আসে বলে যে ফেরেশতারা বলে যে তারা এই কলমাগুলার সওয়াব লিখতে অক্ষম হয়ে গেছে তো তারা পাখার মধ্যে নিয়ে এই কলমাগুলা আল্লাহর দরবারে হাজির হয়েছে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ আপনার বান্দা এই কলমাগুলা বলছে এটা আজর সওয়াব লিখতে তো আমরা অক্ষম হয়ে গেছি কি করব আল্লাহ তাআলা বলছেন যে যেরকম আমার বান্দা বলছে ওই কলমাগুলি ওই রকমই লেখা রাখো এটার আজর সওয়াব কি হবে সেটা আমি জানি তো মেরে মহতারাম দোস্তরা বুজুর্গ বলে যে নামাজের মধ্যে এরকম ভাবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের নামাজকে সুন্দর থেকে সুন্দর বানাইতেন আমরা যে আল্লাহর রাস্তায় চলছি বলে যে আল্লাহর রাস্তায় নিজের নামাজকে সুন্দর থেকে সুন্দর বানাইবার জন্য চেষ্টা করব যে লম্বা লম্বা সিজদা করব লম্বা লম্বা রুকু করব নামাজকে ধীরে সুস্থে আদায় করব মেরে মহতারাম দোস্তরা বুজুর্গ বলেন তাড়াহুড়া করে যে নামাজ আদায় করে বলে যে এরকম নামাজ যে নামাজ আল্লাহ তাআলা অপছন্দ করেন যে নামাজের প্রতি দৃষ্টি তুলেও আল্লাহ তাআলা তাকান না বলে এরকম নামাজ যদি জীবনভর পড়তে থাকে তো বলে যে বেঈমানি মৌতের আর বলে যে এরকম ভাবে ইসলাম থেকে বাইর হয়ে যায় মৌতের, বলে যে এরকম মৃত্যুর আশঙ্কা রয়েছে যে তার মৌতই ইমানের উপরে ইসলামের উপরে হবে না, খারাপ মৌত হবে। এই জন্য মেরে মহতরাম দোস্তা বুজুর্গ বলেন যে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে বসা ছিলেন, বলে সেখানে একজনকে দেখলেন যে খুব তাড়াহুড়া করে নামাজ আদায় করতেছে, তো তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এরকম নামাজ কতদিন যাবত পড়তেছ, তো সে বললো 40 বছর যাবত আমি এরকম নামাজ পড়তেছি। তো হযরত হুযাইফা বললেন যদি এই নামাজ রূপে তোমার মৃত্যু হয় তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরিত দিনের উপরে তোমার মৃত্যু হবে না। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে নামাজের মধ্যে দিল লাগে, নামাজের মধ্যে আগ্রহ পয়দা হয়, আর নামাজের নামাজকে সুন্দর থেকে সুন্দর বানাইবার জন্য চেষ্টা করি। কারণ হাদিসের মধ্যে আসছে যে নামাজকে কায়েম করছে অর্থাৎ নামাজকে সুন্দর করছে সে তার দিনের সব কাজগুলিকে সুন্দর করে ফেলছে, আর যে নামাজকে ছেড়ে দিচ্ছে অথবা নামাজকে নষ্ট করছে সে দিনের সব কাজকে নষ্ট করে দিছে। মনে করেন যে একজন মুসলমানকে একথা বলতে তো লজ্জা লাগে যে আপনি আর কোনদিন আপনি নামাজ কোনদিন ছাড়বেন না, নামাজ পড়বেন, এই কথার অঙ্গীকার নিতে তো মেরে মহতরম দোস্ত একজন মুসলমানের কাছ থেকে লজ্জা লাগে। এই জন্য যে ইসলাম বলে যে ইসলামে আসার জন্য কুফর থেকে ইসলামের দিকে আসার জন্য বলে যে এই ওয়াদা নেওয়া হইতো যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যাকাত দিবে, হজ করবে, রমজান মাসে রোজা রাখবে, এই সমস্ত জিনিসের অঙ্গীকার নেওয়া হইতো একজন কাফের ইসলাম গ্রহণ করার সময়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে আজ মুসলমানকে এই কথা কি করে বলে বলা যায় যে ভাই আপনি নামাজ ছাড়বেন না কোনদিন, মুসলমান মানেই তো নামাজ তো সে পড়বে, মুসলমান তো সেই যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে না তার তো ইসলামের মধ্যে কোনো অংশই নেই, যে নামাজ পড়ে না তার ইসলামের মধ্যে কোনো অংশই নেই। মেরে মহতরম দোস্তা বুজুর্গ নামাজ আমরা কখনোই পরিত্যাগ করব না, নামাজ 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। বলে যে এই কথা সকলেই দিলের মধ্যে নিয়ত করি যাতে আমি আর জীবনে বাকি জীবনে কখনো আমার নামাজ না ছুটে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে নামাজ ছুটে যাওয়া এ তো বহুত বড় জিনিস, যে দিনের মধ্যে বলে যে নামাজ হলো সবচেয়ে বড় আমল, যে এই নামাজের আমল যখন ছুটে যায় তখন এই ইসলামই থাকে না, দিনই থাকে না। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ নামাজকে সুন্দর থেকে সুন্দর বানাইবার জন্য আমরা চেষ্টা করব, আল্লাহর রাস্তায় চলতেছি, নামাজ আমার কত সুন্দর হইতে পারে, এই জন্য নফল নামাজের এহতেমাম করব, রাত্রের নামাজের এহতেমাম করব, তাহাজ্জুদের নামাজের এহতেমাম করব, এমনি ভাবে আওয়াবিনের নামাজ নফল নামাজ পড়ার এহতেমাম করব, নফল নামাজ পড়ে পড়ে নামাজকে আমার সুন্দর করব, ধীরে সুস্থে নামাজ পড়ার অভ্যাস বানাইব। বলেন যে এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে অথবা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের জমানায় যখন কোন জামাত আল্লাহর রাস্তায় রওনা করতেন তো তাদেরকে দুটা জিনিসের নসিহত করতেন, একটা হলো যে রাত্রে তাহাজ্জুদ যেন না ছুটে আর কোরআনে পাকের তেলাওয়াত যেন না ছুটে, যদি এই দুই জিনিস তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা আল্লাহ তাআলার সাহায্য লাভ করবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ যখন আল্লাহর রাস্তায় চলছি তো এরকম ভাবে আমি নামাজের মধ্যে নামাজকে সুন্দর থেকে সুন্দর বানাইবার জন্য নামাজকে সুন্দর বানাইবার জন্য আমি মেহনত করব, যে নিজের নামাজ আমি সুন্দর থেকে সুন্দর বানাই, নফল নামাজ এটার এহতেমাম করব যাতে এই নফল নামাজের মধ্যে লম্বা লম্বা সিজদা আর লম্বা লম্বা রুকু লম্বা লম্বা কেরাত পড়ে পড়ে আর নামাজকে ধীর স্থির ভাবে সুন্দর ভাবে আদায় করার, মানে যে ওই নফল নামাজের দ্বারা নিজের নামাজকে সুন্দর বানাইবার জন্য কোশিশ করব, চেষ্টা করব, আল্লাহর রাস্তায় যাইতেছি এই আল্লাহর রাস্তায় আমার নামাজ যেন সুন্দর হয়ে যায়, নফল নামাজ যেন আমার থেকে না ছুটে, নফল নামাজেরও এহতেমাম করি যাতে এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা আমাকে ফরজ নামাজ সুন্দরভাবে পড়ার তৌফিক দিয়ে দেন। বলেন আল্লাহ তাআলা যে বান্দা নফল নামাজ যখন পড়ে তো এই নফল পড়তে পড়তে সে আমার নৈকট্য হাসিল করে, তোমার যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল হয় এই নামাজের দ্বারা, নামাজ পড়তে পড়তে সে আল্লাহ তাআলার এত নৈকট্য হাসিল করে যে নফলের দ্বারা সে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে, এরকম যে আল্লাহ তার হাত হয়ে দেন, আল্লাহ তার পা হয়ে দেন, আল্লাহ তার চোখ হয়ে দেন, দিল দিমাগ হয়ে দেন, অর্থাৎ সে আল্লাহ তাআলা যা চান তাই করে, আল্লাহ তাআলা যা চান না তা আর তার দ্বারা সংগঠিত হয় না, সে আর ওই কাজ কখনোই করে না। নামাজ যখন সে আল্লাহ তাআলার নৈকট্যে হাজির করে, আল্লাহ তার সব অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলার মর্জি আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজের মধ্যে ব্যবহার করার তৌফিক দিয়ে দেন। এক মশক নামাজ পে জিসকি হাম সবকো জরুরত হে নয়া হো ইয়া পুরানা, ও ইয়ে কে নামাজ সে হি মসাইল কো হল করওয়ায়ে, নামাজ সে হি মসাইল কো হল করওয়ায়ে, ইয়ে হর এক কি সবসে পহলি জরুরত হে। মেরে দোস্ত আজিজো, আসবাব কো মুআখর কিয়া করো, আমাল কো মুকদ্দম কিয়া করো, ইয়ে ভি তাবলীগ মে ইসকি মশক হে, তাবলীগ মে ইসকি মশক হে কে সবব কো মুআখর করো, আমল কো মুকদ্দম করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে এক সাহাবী নে আরজ কিয়া কে ইয়া রাসূলুল্লাহ, মে তিজারত কে লিয়ে বাহরাইন জানা চাহতা হুঁ। আপনে ফরমায়া পহলে দো রাকাত নামাজ পড় লো। আম সাহাবা কা মামুল থা, আম সাহাবা কা মামুল থা কে জব কোই মাসলা পেশ আতা সবসে পহলে নামাজ কি তরফ কদম উঠাতে। হাম তো নামাজ কি তরফ জব আতে হ্যায়, জব আসবাব সে, জব আসবাব সে মাসলা হল নাই হোতা তো আতে হ্যায় নামাজ কি তরফ, আসবাব সে থক কর মায়ুস হোকর আতে হ্যায় আমল কি তরফ। কিতনি শরম কি বাত হ্যায় ওর কিতনি গায়রত কি বাত হ্যায় কে জিস চিজ কি তরফ আল্লাহ তাআলা নে পহলে বুলায়া হ্যায়, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, জিস চিজ আল্লাহ নে পহলে বুলায়া থা হমনে তমাম মাদি আসবাব সে তঙ্গ আনে কে বাদ ফির নামাজ কি তরফ রুখ কিয়া হ্যায়। নাই মেরে দোস্ত আজিজো, হামারি সব কি সবসে পহলি জিম্মেদারি ইয়ে হ্যায় কে জব কোই হাজত পেশ আয়ে সবসে পহলে নামাজ কি তরফ মুতাওয়াজ্জেহ হোন। সাহাবা কিরাম সে ইয়েহি ইয়েহি ইয়েহি মামুল সাহাবা সে মনকুল হ্যায়, সাহাবা কা মামুল ইয়েহি থা। ইসলিয়ে হাম ইয়ে নাই কহতে কে আদমি আসবাব ইখতিয়ার না করে, আসবাব ইখতিয়ার করো লেকিন আমাল কো মুকদ্দম করতে চলে যাও, আসবাব কো মুআখর করো, আমল কি তরফ পহলে চলনা আল্লাহ কি তরফ চলনা হ্যায়, ওর আসবাব সব কি তরফ পহলে জানা আল্লাহ কে গায়র কি তরফ জানা হ্যায়। আল্লাহ তাআলা চাহতে হ্যায় মেরা বান্দা পহলে মেরি তরফ আয়ে, মেরে হুকুম সে যায় সব কি তরফ, ওর মেরে বাদে কে টিম কে সাথ পায়ে সবব মে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত এসে লোগো কো আসবাব মে আসবাব কে বগৈর কামিয়াব করকে দিখলাতে হ্যায়। ইসলিয়ে হমে ইসকি মশক করনি হোগি, জব কোই হাজত পেশ আয়ে সবসে পহলা খেয়াল নামাজ কি তরফ, সদকাত কি তরফ, আমাল কি তরফ, দুআও কি তরফ, হামারা ইয়াকিন দুআ কি তরফ চলে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে ইস মৌকে পর কিয়া মাঙ্গা হ্যায়, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আই আর্জ কিয়া কে ইয়া রাসূলুল্লাহ, বকরি আপকে পাশ আই হ্যায় ইয়া আপকে পাশ গুলাম আয়ে হ্যায় মুঝে গুলাম চাহিয়ে। আর মায়ে ফাতিমা কিয়া চাহতি হো, দুনিয়া চাহতি হো আখিরাত চাহতি হো, তুমি ইখতিয়ার হে চাহো তো ইয়ে গুলাম লে লো খিদমত কে লিয়ে ওর বকরিয়া লে লো দুধ কে লিয়ে, ওর চাহো তো আবি আবি জিব্রাইল নে মুঝে ইয়ে চন্দ কলেমাত সিখলায়ে হ্যায় আল্লাহ কি তরফ সে, ইয়া আউয়ালুল আউয়ালিন ওয়া ইয়া আখিরুল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমুল মাসাকিন ওয়া ইয়া আরহামুর রাহিমিন, চাহো ইয়ে কলেমাত লে লো চাহো গুলাম লে লো খিদমত কে লিয়ে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নে আর্জ কিয়া কে নে ইয়া রাসূলুল্লাহ, মুঝে না গুলাম চাহিয়ে না বকরি চাহিয়ে, মুঝে ইয়ে কলেমাত দে দিজিয়ে। ইয়ে কলেমাত লে লিয়ে ওর লেকর ওয়াপস হুই, হযরত নে পুছা মা ওরা কিয়া ফাতিমা, ফাতিমা কিয়া লেকর আই হো, হযরত ফাতিমা নে আর্জ কিয়া কে আপনে মুঝে ইখতিয়ার দিয়া থা কে ইয়া দুনিয়া লে লো ইয়া আখিরাত লে লো কে মে আপসে কলেমাত লেকর আই হুঁ। হযরত নে ফরমায়া কি ফাতিমা ইয়ে তেরি জিন্দগি কা সবসে বেহতরিন দিন হ্যায়। মেরে দোস্ত আজিজো, হামারা সবকা সবসে পহলা মকসদ ইয়ে হ্যায় আমাল ইবাদত কে জারিয়ে আল্লাহ কি জাত আলী সে বরাহ রাস ফায়দা উঠানা। আল্লাহ কা মাদি না সবর কোই ওয়াদা নাহি হ্যায়, খুদা কি কসম সবব কে সাথ আল্লাহ কা কোই ওয়াদা নাহি হ্যায়, ওয়াদে আমলো কে সাথ হ্যায়। ইসলিয়ে হর হর মৌকে পর হর কদম পর আমল কো সবব পর মুকদ্দম করতে চলে যাও, ইহাঁ তক কে আমাল সে হি কামিয়াবি কা ইয়াকিন দিলে মে উতর যাবে। জব ইয়ে ওয়াদা কা ইয়াকিন দিলে মে উতরেগা আল্লাহ তাআলা ওয়াদে পুরে ফরমায়েঙ্গে আমলো পর, ইহাঁ সে ইয়াকিন বননা শুরু হোগা, یہاں سے یقین بننا شروع ہوگا کہ ہاں عمل سے کامیابیاں کس طرح ملتی ہیں۔ ابھی تک تو ہم نے یہی سمجھا ہے کہ اسباب ہم اختیار کریں گے کامیاب اللہ کریں گے۔ میرے دوست عزیزو، اللہ کی طرف سے کامیابی کا راستہ سبب نہیں ہے، اللہ کی طرف سے کامیابی کا وعدہ عمل پر ہے. اسباب تو کامیابی کے کا مظہر ہیں اور نقصان کا بھی مظہر ہیں, ورنہ کامیابی ناکامی صرف اللہ کے ہاتھ میں ہے جس کا وعدہ عملوں پر ہے. اس لیے میرے دوست عزیزو, اس کی کوشش کرو کہ جب کوئی حاجت پیش آئے سب سے پہلے ہمارا خیال نماز کی طرف جائے اور سب سے پہلے قدم عمل کی طرف اٹھے. میرے محترم دوست بزرگوں, অনেকে এক নেক মজলিসের মধ্যে গুনাহের কাজে লিপ্ত আছে, ছবি উঠায়, বিভিন্ন জিনিস করে. যারা আমরা আশেপাশে আসি ওনাকে একরামের সঙ্গে মোহাম্মদের সঙ্গে বুঝাই যে ভাই এরকম মজলিসের মধ্যে এই ধরনের গুনাহের কাজে লিপ্ত না হওয়া চাই, ছবি উঠানো অত্যন্ত গুনাহের কাজ. তো মেরা মহতরম দোস্ত উনি বলতেছেন এই কথা যে ভাই নামাজের এরকম মস্ক করি যে নামাজের দ্বারা দুনিয়ার যত প্রয়োজন আছে, আমার হাজত আছে, আমি নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে নেওয়া শিখি, নামাজের দ্বারা আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়া যায়, এরকম নামাজ বানাই এবং সব জরুরত এবং প্রয়োজনের মধ্যে আসবাবের দিকে মানুষ ছুটে যে এটা দ্বারা করব, এটা দ্বারা করব, বলে আমি মস্ক করি এটার যে আসবাবের দিকে যাওয়ার আগে প্রথম আল্লাহর দিকে যাই, আল্লাহ তাআলা যেটা হুকুম করছেন আল্লাহর হুকুমের দিকে যাই, আল্লাহ তাআলা কি বলছেন বাসাইনু বিসবরি ওয়াসসালাহ, সবর এবং নামাজের দ্বারা আল্লাহ তাআলা সাহায্য লাভ করো. কাজেই মেরে মহতরম দোস্ত, যখনই কোনো প্রয়োজন দেখা দেয় তা আমি আগে আসবাবের দিকে না যাই, বরং আগে আমি আমলের দিকে আসি. আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন তো নামাজের দিকে আমি আসি, নামাজের দ্বারা নিজের প্রয়োজনকে আল্লাহ তাআলার কাছ থেকে মিটাই, আল্লাহর কাছ থেকে আমার হাজত এবং জরুরতকে পুরা করাই, এইরকম নামাজ বানাইবার জন্য কোশিশ করি. উনি বলেন যে ভাই কত বড় আফসোসের কথা, আমরা চিন্তা করি যে যখন, আর এটা কত বড় গায়রতের কথা যে আল্লাহ তাআলা বলেছেন আমার দিকে আসো, আর আমরা সর্বপ্রথম যাই হলো আসবাবের দিকে, দুনিয়ার জিনিসের দিকে, দুনিয়ার তদবিরের দিকে, দুনিয়ার চেষ্টা এগুলির দিকে আমরা আগে যাই. ওই সমস্ত চেষ্টা তদবির করে যখন আমরা ক্লান্ত হয়ে যাই আর কোনো উপায় থাকে না, তো তখন আমরা আল্লাহর দিকে আসি, তখন আমরা দোয়ার দিকে আসি. উনি বলেন যে না এরকম না ভাই, বলে এটা তো বড় গায়রতের কথা যে আল্লাহ তাআলা দিকে আগে আসা উচিত ছিল, আর বলে যে সারা দুনিয়া ছানবিন করে আর সব কিছু ছানে যখন ওইখানে আমার কোনো প্রয়োজন পুরা হইল না, তো এইবার আমি আল্লাহ তাআলার কাছে আসলাম. না সর্বপ্রথম আমাকে আল্লাহর দিকে আসা চাই, আল্লাহর দিকেই ধাবিত হওয়া চাই. এই জন্য নামাজের দ্বারা নিজের হাজত এবং জরুরতকে পুরা করাই, আমালের দ্বারা নিজের হাজতকে পুরা করার মেরে মহতরম দোস্ত দিলের ভিতরে ইয়াকিন তখনই পয়দা হবে যখন কিনা আমি যে কোনো প্রয়োজনে আমালের দিকে অগ্রসর হব, আগে আসবাবকে পিছনে রাখি, আগে আমালের দিকে আমি অগ্রসর হই. তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, দোয়া আছে, নামাজ আছে, সদকা খায়রাত আছে, যেগুলির উপরে আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে আমাদের বিপদ আপদ, আমাদের পেরেশানি এবং আমাদের সমস্ত হাজত এবং জরুরতকে আল্লাহ তাআলা এই সমস্ত আমালের দ্বারা পুরা করবেন. তো এই সমস্ত আমালের দিকে আগে যাই. উনি বলেন যে আমি এই কথার উদ্দেশ্য এটা নয় আমার যে আসবাব একবারেই এখতিয়ার করব না, বলে না আসবাবকে এখতিয়ার করি কিন্তু আসবাবকে দ্বিতীয় নম্বরে রাখি, আগে আমি আমলকে রাখি, আমলের দিকে আগে আসি, দোয়ার দিকে আগে আসি, নামাজের দিকে আগে আসি. তো আমালের দিকে আগে আসি, আমাল শেষ করে আমি আল্লাহ তাআলার কাছে চাই এবং চাই তারপরে আমি আমার আসবাবের মধ্যে লাগি, তো আল্লাহ তাআলা ওই আসবাবের মধ্যে আল্লাহ তাআলা আমার হাজতকে পুরা করে দিবেন. আল্লাহ চাইলে ওই আসবাব ছাড়াই আমার হাজতকে, আমার জরুরতকে পুরা করে দিতে পারেন. এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে আল্লাহর রাস্তায় চলার এইটা যখন চলব তো এই জিনিসের মস্ক করব যে নামাজের দ্বারা আমার হাজতকে আমি আল্লাহর কাছ থেকে পুরা করাই, নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে. সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসতেন তাদের হাজত এবং জরুরত নিয়ে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমাল বাতাই দিতেন, দোয়া বাতাই দিতেন. একজন সাহাবি আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবসার উদ্দেশ্যে বাহরাইন যেতে চাই. তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে বাহরাইনে তেজারতের উদ্দেশ্যে যাওয়ার আগে তুমি দুই রাকাত নামাজ পড়ে নাও, তো প্রথম নামাজ পড়ে নাও, তারপরে তুমি ব্যবসার উদ্দেশ্যে বাহরাইন যাও. তো মেরে মহাতরাম দোস্তা বুজুর্গ এই জন্য বলে যে আমরা এই আল্লাহ রাস্তায় চলার জমানায় বলে যে আমরা আমাদের নামাজকে এরকম বানাই যে নামাজের দ্বারা আল্লাহর কাছ থেকে সব সমস্যার সমাধান করাবো, আল্লাহ তাআলার কাছে নামাজের দ্বারা নিজের হাজত এবং জরুরতকে এরকম ভাবে চাইব যাতে কিনা আমার জরুরতকে আল্লাহ তাআলা সমাধান করে দেন, আল্লাহ তাআলা আমার জরুরতকে পুরা করে দেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা সর্বপ্রথম এদিকেই আসতেন, বলে যে তুফান ছুটছে তারা মসজিদের দিকে দৌড়ে আসতেন, ভূমিকম্প হয়েছে তারা মসজিদের দিকে দৌড়ে আসতেন, বলে যে সূর্য গ্রহণ হয়েছে তারা মসজিদের দিকে দৌড়ে আসতেন, যে কোনো জরুরত হইত তারা জরুরতের সময় জরুরতকে পুরা করার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের দ্বারা তাদের জরুরতকে পুরা করার জন্য মসজিদের দিকে দৌড়ায় আসতেন। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে আমাদের দ্বারা আল্লাহর কাছ থেকে সমস্যার সমাধান করানো শিখাই গেছিলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা আমাদের দ্বারা আল্লাহর কাছ থেকে মাসলা শিখতেন। আবার যে কোনো প্রয়োজনে কেউ আসত তাকে দুনিয়ার প্রয়োজন বলে যে এইটার পরামর্শ না দিয়া তাকে আমাল বাতাই দিতেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে অত্যন্ত অভাব আর অত্যন্ত কষ্টের মধ্যে বলেন যে তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন যে কটা বকরির জন্য বকরি আসে হুজুরের কাছে যে কটা বকরি নিয়ে আসি একটা বকরি নিয়ে আসি যে ওই বকরির দ্বারা আমাদের ঘরের খাওয়া দাওয়া ওইটা দুধ দিয়ে অন্তত পক্ষে ক্ষুধার কষ্ট থেকে বাঁচা যাবে, এমনি ভাবে ঘরে খেদমতের প্রয়োজন কোন লোক নাই, কোনো কাজ করার মতো কোনো লোক নাই, হুজুরের কাছে গোলাম আসছে তাতে গোলাম চেয়ে নিয়ে আসি তো ঘরের কামকাজের মধ্যে সাহায্য করবে। তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে রওনা হইয়া হুজুরের খেদমতে হাজির হইলেন আর নিজের অভাবের কথা এবং নিজের কষ্ট মেহনতের কথা হুজুরের কাছে যে ব্যক্ত করলেন আর বকরি অথবা গোলাম চাইলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাতিমা দুইটার একটা নাও, যদি তুমি চাও তো আমি তোমাকে বকরি দিয়ে দিই অথবা গোলাম দিয়ে দিই, আর যদি তুমি চাও তো আমি তোমাকে পাঁচটা কলমা তোমাকে শিখাই দিই যেটা এখনই জিবরাইল আলাইহিস সালাম আমাকে শিখাই গেছেন, যার মধ্যে দুনিয়া আখিরাতে তোমার সব রকম সমস্যার সমাধান হবে। বলে যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কে ইয়া রাসূলুল্লাহ আমার বকরির দরকার নাই গোলামের দরকার নাই, আমাকে ওই কলমাগুলি শিখাই দেন। তিনি ওই কলমাগুলি শিখায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি তাকে ওই কলমাগুলি শিখাই দিলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। বলে যে পাঁচটা কলমা যখন শিখাই দিলেন এটা নিয়ে তিনি ঘরে ফিরে আসলেন আর আলী রাদিয়াল্লাহু তাআলার অপেক্ষায় ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন এই ফাতিমা কি নিয়ে আসছো, তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং এই কলমাগুলি আখেরাতের দুই জিনিসের যে এখতিয়ার দিয়েছিলেন তা আমি আখেরাতকে এখতিয়ার করছি আর এই কলমা আমি নিয়ে আসছি, এই কলমাগুলি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, বকরি দিতে চাইছিলেন বকরি আনি নাই, গোলাম দিতে চাইছিলেন আমি গোলামও আনি নাই, আমি এই কলমাগুলি নিয়ে আসছি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, বলে যে ফাতিমা তোমার জীবনের সবচেয়ে উত্তম দিন আজকের দিন, যে তুমি দুনিয়ার চেয়ে আখিরাতকে অগ্রাধিকার দিছ, দুনিয়ার পরিবর্তে দুনিয়ার জিনিসের পরিবর্তে তুমি আমালকে অগ্রাধিকার দিছ। তো মেরে মহতরম দোস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা দুনিয়ার আসবাবকে ছাড়েন নাই কিন্তু বলে যে তারা সবসময় আমালকে অগ্রাধিকার দিতেন। আজ আমরা আল্লাহর রাস্তায় চলছি তো আমাদেরও এরকম ভাবে আমালকে অগ্রাধিকার দেওয়ার পরে দুনিয়ার আসবাবকে এখতিয়ার করার পরিবর্তে আমালকে আগে এখতিয়ার করি, বলে যে তারপরে আমি আসবাবের মধ্যে লাগি, যদি আল্লাহ তাআলা চান ওই সমস্ত আসবাবের মধ্যে আল্লাহ তাআলা কামিয়াবি দিবেন, অথবা আল্লাহ তাআলা এরকম কুদরত রাখেন যে ওই সমস্ত আসবাব ছাড়াই আল্লাহ তাআলা আমাকে কামিয়াব করবেন অথবা আমার জরুরত এবং আমার হাজতকে পুরা করে দিবেন। এই জন্য ভাই আল্লাহ রাস্তায় চলছি এই জিনিসের মশক করি যে নামাজ খুব সুন্দর করে পড়ি, আমালকে খুব সুন্দর করে আদায় করি যাতে এই নামাজ এবং আমালের দ্বারা আল্লাহ তাআলার কুদরত থেকে আল্লাহ থেকে ফায়দা হাসিল করি। আসবাবের সঙ্গে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই, যে আসবাবের সঙ্গে কোনো ওয়াদা আল্লাহ তাআলার নাই, আল্লাহ তাআলা সমস্ত ওয়াদা আমালের সঙ্গে রাখছেন। যে মানুষ আসবাব জমা করবে আর আল্লাহ তাআলা তার হাজত পুরা করে দিবেন এরকম কোন ওয়াদা কখনোই আল্লাহ তাআলা করেন নাই। এই আসবাব তো এরকম যে কখনো এটা দিয়া জরুরত পুরা হয় কখনো হয় না, কখনো সমস্যার সমাধান হয় কখনো সমাধান হয় না। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, আল্লাহ তাআলা সমস্ত ওয়াদা আমালের সঙ্গে রাখছেন, যখন মানুষ আমাল করে নিশ্চিত ভাবে আল্লাহ তাআলার ওয়াদা পুরা হয়ে যায়। ہر عمل کو وعدوں کے یقین پر لانے کے لیے تعلیم کے حلقے ہیں, ہمیں سب کو اچھی طرح سن لینا چاہیے اور سمجھنا چاہیے کہ تعلیم کا مقصد کیا ہے. فضائل کی تعلیم کا مقصد ہے اللہ کے وعدوں کے یقین کو دلوں میں تازہ کرنا. مادی شکلوں میں اسباب میں جانے سے جو یقین شکل سے بننے کا دلوں میں اترتا ہے اور مسائل کا حلقہ یقین شکلوں میں جو نظر آتا ہے, اس غلط اور فاسد یقین کو دل سے نکالنے کے لیے بار بار تعلیم کے حلقوں کی ضرورت ہے. تعلیم کا مقصد ہے اللہ کے وعدوں کے یقین کو دلوں میں تازہ کرنا, یہی ایمان کے حلقے تھے. اب یہ تعلیم کا حلقہ الگ ہو گیا. حضور اکرم صلی اللہ علیہ وسلم کے زمانے میں ایمان کے حلقے ہی اللہ کے وعدوں کے حلقے تھے, جس میں اللہ کے وعدے سکھلائے جاتے تھے. میرے دوست عزیز و بزرگو, حضور اکرم صلی اللہ علیہ وسلم صحابہ سے وعدے فرماتے, منافقین وعدے سن کر کہتے ما وعدنا اللہ ورسولہ الا غرورا, کہ سارے وعدے دھوکہ ہیں کچھ نہیں ہوگا. صحابہ کرام وعدے سن کر کہتے تھے کہ ما وعدنا اللہ ورسولہ وصدق اللہ ورسولہ وما زادهم الا ایمانا وتسلیما, یعنی یہ ایمان کے حلقے منافقین کے شک کو بڑھاتے تھے, اور یہ ایمان یہ تعلیم کے حلقے منافقین کے شک کو بڑھاتے تھے اور ایمان والوں کے یقین میں زیادتی کرتے تھے. اس لیے دکھو اچھی طرح سمجھ لینا کہ تعلیم کا مقصد ہے دلوں میں اللہ کے وعدوں کا یقین پیدا کرنا. ہمارا سب کا خیال یہ بن کر رہ گیا کہ تعلیم تو عوام الناس کے لیے ہے جن میں عمل کا شوق نہیں ہے. ہم تو تبلیغ میں جب لگے تھے جب عمل کا شوق نہیں تھا, پھر تعلیم سے عمل کا شوق پیدا ہو گیا. نہیں, میری بات یاد رکھنا, ہر پرانے کو ہر نئے کو تعلیم کے حلقوں میں بار بار بیٹھنے کی اس لیے ضرورت ہے تاکہ اللہ کے وعدوں کا یقین دلوں میں تازہ ہو اور مادوں کا اور مادے کا اور شکل کا یقین دلوں سے نکلے. اسباب کے یقین کو دلوں سے نکالنے کے لیے تعلیم کے حلقے ہیں, اور تعلیم کے حلقوں میں لا کر جوڑو. دیکھو میری بات یاد رکھیو, یہ تعلیم کے حلقوں میں لا کر جوڑنا صحابہ کرام کا طریقہ ہے. مدینہ منورہ میں مسجد میں تعلیم کا حلقہ ہو رہا تھا اور سارے محدثین کے امام ابو ہریرہ رضی اللہ عنہ تعلیم کے دوران بازار میں گشت کر کے لوگوں کو نقد تعلیمیں بھیج رہے تھے. سب اچھی طرح سوئے کان کھول کر اپنے مقام پر رہتے ہوئے بھی تعلیمی گشت ہے. یہ تعلیمی گشت ڈھائی گھنٹے کی ملاقاتیں اور محنت ہے, یعنی مسجد میں جو عمل ہو رہا ہے فی الوقت ملاقاتوں کے دوران, اس عمل میں لوگوں کو جوڑنے کے لیے مسجد کے ماحول میں لے کر آنا, یہی تعلیمی گشت ہے, یہی ڈھائی گھنٹے کی محنت ہے. سارے محدثین کا امام ابو ہریرہ رضی اللہ عنہ مدینہ کے بازار میں بڑے بازار سے لوگوں کو اٹھا کر تعلیمیں بھیج رہے تھے. جو لوگ تعلیم کا حلقہ نہ پا جو لوگ وہاں میراث تقسیم نہ ہوتی ہوئی دیکھ کر واپس ہوئے, ان کو دوبارہ بھیجا کہ جاؤ مسجد میں, یہی اللہ کے نبی کی میراث ہے کہ مسجد میں تعلیم کا حلقہ ہو رہا ہے. میرے بزرگ دوستو عزیزو, ہمیں سب کو اعمال دعوت سے کامیاب ہدایت کے ملنے کا یقین ہو, اعمال دعوت سے ہدایت کے ملنے کا یقین ہو. اصل میں اعمال دعوت کی فضا میں لانا مقصود ہے, اعمال دعوت کی فضا میں لانا مقصود ہے. اچھی طرح یاد رکھنا, تعلیم کے حلقے کا مقصد ہے اللہ کے وعدے کو یقین دلوں میں تازہ کرنا. گھروں کی تعلیم کا مقصد بھی یہی ہے کہ صبح کی مسجد کی تعلیم کے بعد یہ بازار میں گیا, یہ دفتر میں گیا, یہ تجارت میں, یہ زراعت میں گیا, یا حکومت میں اور صدارت کے ماحول میں گیا, وہاں سے پھر آ کر اپنے گھر میں پھر تعلیم حلقے میں بیٹھے. کیوں؟ اس لیے بیٹھے تعلیم حلقے میں تاکہ اس درمیان جتنے مادی شکلوں میں وقت گزرا ہے اس سب کا انکار کرے کہ نہیں, ہم پلتے ہیں اللہ کے وعدوں پر پلتے ہیں, یہ وعدے یقینی ہیں, سارے مادی اسباب غیر یقینی ہیں. اس غلط یقین کو دلوں سے نکالنے اور اللہ کے وعدوں کا یقین دلوں میں تازہ کرنے کے لیے تعلیم کا حلقہ میں بیٹھا جاتا ہے. آپ کو معلوم ہونا چاہیے علی رضی اللہ تعالیٰ عنہ نے تجارت کی اور گھر میں داخل ہو کر یہ نہیں فرمایا کہ میں 60 درہم کما کے لایا ہوں, بلکہ روایت میں حضرت نے فرمایا ھذا ما وعدنا اللہ علی لسان نبیہ صلی اللہ علیہ وسلم, کہ یہ اللہ کا وعدہ ہے جو اللہ نے اپنے نبی کی زبان پر ہم سے کیا ہے. میرے دوستو عزیزو, ہم یعنی کمائی کے نقشوں میں, کمائی کے نقشوں میں جا کر یہ سمجھتے ہیں کہ ہم کمائی کے نقشے سے پلتے ہیں. تعلیم حلقے کا مقصد ہے اپنی تمام کوششوں کا انکار کرو اللہ کے وعدوں کے مقابلے میں. بس تعلیم کا اصل مقصد یہ تھا. اب تعلیم کا طریقہ خود سمجھ لیجو اچھی طرح. فضائل اعمال مع فضائل صدقات اور منتخب احادیث, یہ اجتماعی تعلیم کی اہم کتابیں ہیں. فضائل کے ساتھ ساتھ منتخب احادیث سے تعلیم کا بہت اہتمام کرو. یہ 6 نمبر ہیں جو تبلیغ کی بنیاد ہیں. اس سے متعلق احادیث ہر ایک کو یاد ہونا ضروری ہے تاکہ 6 نمبر اور 6 صفات حدیث کی روشنی میں بیان کر کے اپنے اندر ان صفات کو پیدا کرے. یہ نمبر نہیں ہیں, یہ صفات ہیں. اس لیے اللہ کے راستے میں نکل کر دو وقت تعلیم ہوگی, صبح اور شام ایک وقت تعلیم کے ساتھ تینوں کام ہوں گے. قرآن کا حلقہ, 6 صفات کا مذاکرہ اور اس کے ساتھ قرآن کا حلقہ اور جو ہے کتابی تعلیم اور 6 صفات کا مذاکرہ, یہ ایک وقت میں تینوں عمل ہوں گے. جس وقت تینوں عمل کرو اور 6 صفات کا مذاکرہ کرو اس کے ساتھ منتخب احادیث سے تعلیم کرو, اور شام کو تعلیم میں یا دوسرے وقت بقیہ کتابوں سے تعلیم کرو, آپس میں سیکھنا سکھلانا بھی ہو. یعنی یہ تینوں کام ایک وقت میں ہونے ہیں, یہ تینوں کام ایک وقت میں ہونے ہیں, ضروری ہیں. قرآن کی تصحیح کا حلقہ انتہائی ضروری ہے. جس کا قرآن درست ہو اس کو حلقے میں وہ قرآن دوسروں کا ٹھیک کرائے. اگر ایک ہی ساتھی صحیح قرآن پڑھنے والا ہے تو قرآن کا ایک ہی حلقہ لگاؤ, اور اگر دو قرآن صحیح پڑھنے والے ہیں تو دو حلقے لگاؤ. یعنی ہر حلقے میں صحیح قرآن پڑھنے والا ہونا ضروری ہے. یہ تصحیح قرآن کے حلقے ہیں. اتنا قرآن درست کرنا فرض عین ہے ہر مرد عورت کے ذمے, جس سے نماز درست ہو جائے. میں نے عرض کیا کہ تعلیم کے حلقے میں یہ کتابیں اجتماعی تعلیم میں اہتمام سے پڑھی جائیں. اس کے علاوہ آپ افرادی مطالعے میں حیات الصحابہ تو سبھی رکھیں, لیکن اجتماعی تعلیم حیات الصحابہ کی ہر مرکز میں ہو, بشرط یہ کہ سائے لگائے ہوا عالم ہو جو حیات الصحابہ پڑھ کر ترجمہ کرے. ہر شب گزاری میں حیات الصحابہ کی تعلیم اجتماعی انتہائی ضروری ہے. شب گزاری کہیں شروع نہ کی جائے جب تک حیات الصحابہ پڑھنے والا سائے لگائے ہوا عالم نہ ہو. یہ تعلیم, یہ شب گزاری میں اجتماعی تعلیم حیات الصحابہ کی انتہائی ضروری ہے. عربوں کے لیے حیات الصحابہ یہ ان کی اجتماعی تعلیم کی کتاب ہے. منتخب احادیث, ریاض الصالحین, حیات الصحابہ, ان کتابوں سے یہ تعلیم کا اہتمام کیا کریں. ویسے عام مجمع کو چاہیے کہ حیات الصحابہ اپنے مطالعے میں ضرور رکھیں. حیات الصحابہ کا پڑھنا انتہائی ضروری ہے. میں نے عرض کیا کہ تعلیم کا, یہ تعلیم اللہ کے راستے میں نکل کر ہوگی. ایک تعلیم اپنے مقام پر بھی ہے, تعلیم اپنے مقام پر بھی ہے. اپنی مسجد میں تعلیم کا حلقہ قائم کرو. اور میں نے عرض کیا ایک تعلیم وہ ہوگی نماز کے بعد جس میں سارے مصلی شریک ہوں گے, اور ایک تعلیم وہ ہوگی جو 2.5 گھنٹے کی ملاقاتوں کے دوران مسجد میں تعلیم کا اور ایمان کا حلقہ ہوگا, اور باہر سے ملاقاتیں کر کے لوگوں کو ان عملوں میں لا کر جوڑیں گے. اس طرح ہمیں اپنے مقام پر رہتے ہوئے بھی تعلیم کا اہتمام کرنا ہے. ایک تعلیم گھر کی ہے, مرد کے ذمے ہے کہ گھر کی تعلیم میں شرکت کرے. دیکھو اب انتہائی ضروری بات کر رہا, ہر مرد کے ذمے ہے اپنے گھر والوں کا اتنا قرآن درست کروانا فرض عین ہے جس سے ایک عورت کی نماز درست ہو جائے. اتنا قرآن سکھلانا ہر عورت کو سیکھنا ہر عورت کے ذمہ فرض عین ہے. اگر وہ نہیں سیکھ سکتی تو مرد کے ذمہ ہے. قو انفسکم و اہلیکم نارا, اپنے گھر والوں کو جہنم کی آگ سے بچاؤ. میرے دوست عزیزو, ہر مرد کے ذمہ ہے. قرآن کی ایک آیت مسیح سے اگر سنی ہے آ کے گھر والوں کو سکھلائے, یہ ہر مرد کے ذمہ ہے. اس طرح اچھی طرح یاد رکھنا کہ گھر میں قرآن کے سیکھنے کا ماحول اور قرآن کا حلقہ انتہائی ضروری ہے, انتہائی ضروری ہے. یہ صحابہ اکرام کا معمول ہے. عمر بن خطاب جن کے بارے میں کہا گیا تھا کہ خطاب کا بیٹا ایمان لا سکتا ہے, خطاب کا بیٹا ایمان نہیں لا سکتا. عمر رضی اللہ تعالیٰ عنہ کو گھر میں قرآن کے سیکھنے کے حلقے سے ہدایت ملی ہے, ورنہ عمر رضی اللہ تعالیٰ عنہ تلوار کھول کے سوت کے جا رہے تھے اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کو قتل کرنے کے لیے. میں آج قصہ نمٹا کر آتا ہوں. یہ حضرت عمر کا سب سے زیادہ شدت کا دن تھا. گھر میں حضرت خباب رضی اللہ تعالیٰ عنہ ان کے بہن بہنوں کو قرآن سکھلا رہے تھے, گھر میں قرآن سکھلا رہے تھے. یہ بہنوئی ہیں, یہ ان کے بہنوئی ہیں اور بہن ہیں, اور خباب ان دونوں کو قرآن سکھلا رہے تھے. عمر رضی اللہ تعالیٰ نے قرآن کے حلقے کی آواز سنی اور دروازہ کھٹکھٹایا اندر داخل ہوئے بہن کو مارا یہ قاری تھے حضرت خباب یہ چھپ گئے عمر رضی اللہ تعالیٰ عنہ اس ماحول میں آ کر ان کا دل پلٹا اور فرمایا کہ تم کیا پڑھ رہے تھے مجھے دکھلاؤ بہن نے کہا عمر تم ناپاک ہو پہلے غسل کرو پھر ہم تمہیں یہ قرآن دیں گے عمر رضی اللہ عنہ غسل کیا یا وضو کیا اور قرآن ہاتھ میں لیا اور یہ آیت پڑھی اننی انا اللہ لا الہ الا انا فاعبدنی عمر جیسے سخت دل آدمی کو جو ہدایت ملی ہے وہ گھر میں قرآن کے حلقے سے ہدایت ملی ہے میرے دوستو عزیزو ہر عمل کو سیرت میں دیکھو ہر عمل کو سیرت میں دیکھو یہ مت کہو ہرگز یہ تھا یہ نہیں تھا یہ تھا یہ نہیں تھا یہ ہے یہ نہیں ہے یعنی ہمارا آپس کے اختلاف سیرت کے بغیر ختم نہ ہوگا ہمارا سارا کام سیرت کے تابع ہے گھر میں اہتمام کرو مرد کے ذمہ ہے ایک قرآن کی آیت مسجد سے سن کر آیا ہے گھر والی کو آ کر سکھلاوے اس کے ذمہ ہے اس طرح ہمیں اپنے گھر والوں کو قرآن کی تعلیم دینی ہے ایک عمل سب سے اہم گھر کا وہ یہ ہے کہ کتابی تعلیم سے کتاب سے تعلیم ہو گھر کی مستورات تعلیم میں شرکت کریں اگر گھر کے اندر اس طرح فیملی ہے کہ جن سے پردہ بھی ہوتا ہے تو پردے میں مستورات پردے والی بیٹھیں جو اس کی محرم ہے وہ ساتھ بیٹھیں اور مرد گھر کی تعلیم میں خود شرکت کرے مرد گھر کی تعلیم میں خود شرکت کرے ایک دن فضائل اعمال میں فضائل صدقات ایک دن منتخب احادیث سے تعلیم کا اہتمام کیا جائے اور تعلیم کے بعد چھ سوات کا مذاکرہ ہو اس کے بعد چھ سوات کے مذاکرے کے بعد مستورات کی اللہ کے راستے میں اپنے محرموں کے ساتھ شرائط کے ساتھ نکلنے کے لیے تشکیل ہو چلے لگائی مسترات کی تشکیلیں بیرون کے لیے کرو اور اشر لگائی مسترات کی چلے کے لیے اندرون میں تشکیل کرو اور سہروں لگائی مسترات کی اشرے کی تشکیل کرو جن کا وقت نہیں لگا انہیں اپنے محرموں کے ساتھ سہروزہ میں نکلنے کے لیے تیار کرو ہر گھر کے اندر اعمال دعوت کا ماحول قائم ہو ہر عورت سارے عالم کے انسانوں کی سارے عالم اسلام والی عورتوں کی ہدایت کا غم اور فکر اپنے اندر پیدا کرے اپنے شوہر کو آمادہ کرے اس پر کہ ہمیں بھی اللہ کے راستے میں نکل کر ہر گھر کے ماحول کو غفلت سے ذکر کی طرف جہالت سے علم کی طرف اور دنیا کی محبت سے آخرت کی فکر اور دعوت کی طرف ہر گھر کے ماحول کو بدلنا ہے یہ عزائم گھروں میں عورتیں کریں اس طرح ہمیں ہر گھر میں دعوت کا اور عبادت کا اور تعلیم کا اور سکھلانے کا ماحول بنانا ہے یہ سب اچھی طرح طے کر لیں جو میں عرض کر رہا ہوں میں جس طرح عرض کر رہا ہوں اسی طرح کام کرنا ہے جس طرح میں عرض کر رہا ہوں اسی طرح کام کرنا ہے اس طرح انشاءاللہ ہمارے گھروں کے اندر وہ ماحول قائم ہوگا جس سے بچوں کی تربیت ہوگی ہدایت کے دروازے کھلیں گے ہمارے قلوب متاثر ہوں گے ان حلقوں سے میں نے عرض کیا ہے عمر رضی اللہ تعالیٰ عنہ جب بہن کے گھر میں داخل ہوئے تو قرآن کا حلقہ چل رہا تھا ان کی بہن اور بہنوں کی قرآن سیکھ رہے تھے عمر رضی اللہ تعالیٰ عنہ نے کو وہاں سے ہدایت ملی ہے فرمایا مجھے لے چلو محمد صلی اللہ علیہ وسلم کے پاس میں اسلام قبول کرنا چاہتا ہوں میرے بزرگ دوستو عزیزو اعمال دعوت کا ماحول قائم کرنا ہی اس لیے ہے تاکہ اللہ کی طرف سے ہدایت کے فیصلے ہوں کیونکہ اللہ تعالیٰ نے ہدایت کا وعدہ جہد پر کیا ہے جہد کا مطلب ہے اعمال دعوت کی وہ فضا قائم کرنا جس فضا سے اور جس ماحول سے دل متاثر ہو کر ہدایت کے لیے کھلتے ہیں اس طرح میں نے عرض کر دیا کہ یہ فضائل کی تعلیم اور اس کا اہتمام کیا جائے تو میرے محترم دوست بزرگ بولے جی بھائی تعلیم جو کتھا شدھ چلو بولے جی ہمارے تعلیم جو ہلو اللہ تعالی وعدار یقین ہمارے دل مدد پیدا ہو جائے ادھر جڑنا ہمارے یہ تعلیم مقصد اور مدیش ہلو یہ اللہ تعالی وعدار یقین ہمارے دل مدد پیدا ہو جائے جہاں اللہ تعالی وعدار کتھا سنبو فضائل کتھا سنبو تو میرے محترم دوست بزرگ اللہ تعالی وعدار یقین پیدا ہو جائے উনি বলেন যে ভাই এটা নয় শুধু যে ভাই তালিম তো আমি অনেকদিন যাবৎ করছি এখন তো আমার নামাজ পড়ার শখ হয়ে গেছে অন্যান্য আমল করার শখ হয়ে গেছে বলে না আমলের শখ পয়দা হয়ে যথেষ্ট নয় বরং দিলের ভিতরে ওয়াদার ইয়াকিন আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন সে ওয়াদার ইয়াকিন আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায় আসবাবের ইয়াকিন আজ আমাদের দিলের মধ্যে পয়দা হয়ে গেছে আর এই আসবাবের উপরে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই এটা কোনো নিশ্চিত জিনিসও নয় যে আসবাবের দ্বারা আমার জরুরত পুরা হবে অথবা হবে না, যে কোনো একটা হইতে পারে, এটা কোনো নিশ্চিত জিনিস নয়। বাকি আল্লাহ তাআলার ওয়াদা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এবং আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই পুরা হবে। তো এই আল্লাহ তাআলার ওয়াদার ইয়াকিন আমাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এই দাওয়াতেরই পরিবেশ কায়েম করা হইত, এবং এটার জন্যই মেয়ে মহতরম দোস্তার বুজুর্গ বলে যে বাইরে গাস্ট হইত, যে গাস্টের দ্বারা লোকদেরকে মসজিদের মধ্যে তালিমের হালকায় আসার জন্য তৈরি করা হইত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইমামুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসিনদের ইমাম, বলে যে তিনি বাজারে দাঁড়ায় লোকদেরকে তৈরি করতেছেন যে তোমরা মসজিদে যাও না, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বন্টন হইতেছে আর তোমরা এখানে বসে রয়েছ। তো বাজারের লোকেরা শব্দ হয়ে গেল, তারা যে দেখলো যে মসজিদের মধ্যে তালিম হইতেছে, কোন মিরাজ বন্টন তো হইতেছে না, তারা আবার ফিরে আসলো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, আরে এটাই তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতকে ইলমি দিয়ে গেছে, ওই ইলমি তো ওখানে বন্টন হইতেছে, আবার তাদেরকে মসজিদের মধ্যে মসজিদের দিকে ফেরত পাঠাইলেন, বলে এটাই শিখা শিখে আসো। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, মসজিদের মধ্যে ফজাইলের তালিম সাহাবাদের জমানায় ছিল, আমরা আল্লাহর রাস্তা বের হইতেছি, আল্লাহর রাস্তা বাইর হওয়ার জমানায়ও আমাদের তালিম হবে, আমরা যখন নিজের মকামে নিজের এলাকায় থাকবো সেখানেও তালিম হবে, সব অবস্থার মধ্যে আমাদের তালিমের নিজাম রয়েছে। আর এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের সিরাত থেকে, তাদের জীবনী থেকে নেওয়াই হলে নেওয়া, এটাই হলো দাওয়াতের তরিকা, দাওয়াতের মেহনতের একটা অংশ। যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তারা যে দাওয়াতের মেহনত করছেন, বলে যে সেই মেহনতের একটা অংশ এটাও যে তালিম হবে, আল্লাহ তাআলার ওয়াদা এবং আল্লাহ তাআলার ওয়াইদের ইয়াকিন আমাদের দিলের ভিতরে পয়দা হয়ে যায়, এরকম তালিম হবে। এই জন্য যখন আল্লাহর রাস্তায় আমরা চলব তো সেখানে দুই বেলা তালিম হবে, সকালে তালিম বিকালে তালিম, মানে এক বেলার তালিমের মধ্যে তো আমরা তিনটা জিনিস করব, কোরআনে পাকে সহি করা, সহি করানো, তো বলেন যে এরকম ভাবে যার কোরআন সহি আছে সে, যার কোরআন সহি নেই তাকে কোরআন সহি করাবেন, এটা একটা হালকা লাগবে। যদি পুরা জমাতের মধ্যে একজন কোরআন সহি করে পড়তে পারে তাহলে একটা হালকাই বানাই, যাতে ওই একজন যিনি কোরআন সহি করে পড়তে পারেন তার দ্বারা সবাই নিজের কোরআনকে সহি করতে পারে। আর যদি দুইজন থাকে কোরআন সহি করে পড়তে পারে তাহলে দুইটা হালকা বানাই, যে দুইজনের দুইটা হালকা নিয়ে কোরআন সহি করাবে, একটা হলো কোরআনকে সহি করানো, আর দ্বিতীয় জিনিস তালিমের অংশ সেটা হলো যে ভাই ফাজাইলের কিতাব থেকে পড়া। বলেন যে ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে আমাল, এমনি ভাবে মুনতাখাবা হাদিস, বলেন যে এই তিনটা কিতাবে তালিম হবে। সকালে যখন আমরা এরকম ভাবে তালিম করব তো সেটার মধ্যে মুনতাখাবা হাদিসের তালিম করে নেব, আর বিকালে তালিম যেটা আছে সেটার মধ্যে ফাজাইলে সাদাকাত আছে, ফাজাইলে আমাল আছে, ওইটা থেকে আমরা তালিম করব। আমের মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ওই ৬ নম্বরের আলোচনা, বলে যে এটাও, বলে যে এই সকালের তালিমের মধ্যে ৬ নম্বরের আলোচনাও আমরা করে নেব। মেরে মহতরম দোস্তা বুজুর্গ মুনতাখাব হাদিস থেকে এই জন্য তালিম করার জন্য বলা হয়েছে যে ওটার মধ্যে মানে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই প্রত্যেকটা নম্বরের উপরে অনেকগুলো হাদিস জমা করে দিয়েছেন। তো হাদিসের আলোকে, হাদিসের আলোকে এই ৬ নম্বর এবং ৬টা জিনিস, ৬টা বিষয় আমাদের ইয়াদ হয়ে যায়, আমরা দাওয়াত দিতে পারি, হাদিসের আলোকে দাওয়াত দিতে পারি। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ সকালে তো এইভাবে তিন জিনিস হবে, বিকালে ফজাইলে আমাল এবং ফজাইলে সাদাকাত থেকে আমরা তালিম করি। তো চলতি জমা ছড়ার জমানায় এরকম ভাবে আমরা তালিম করব, যখন আমরা মকামে থাকব তো সেখানে আমরা তালিমের হালকা নিজেদের মসজিদের মধ্যে তালিমের হালকা করব। একটা হলো যে ভাই যে কোনো এক নামাজের সময় তালিম করব আমরা, মসজিদের তালিম, এটা তো আমরা মসজিদের সমস্ত মুসল্লিদেরকে নিয়ে বসব, এরকম না যে ভাই খালি তবলিগ মালারা আলাদা একটা হালকা মানে তালিম করতেছে, বরং মসজিদের সকল মুসল্লি এই তালিমের হালকার মধ্যে বসেন এবং তারা ফজাইল হাদিসকে শুনেন, তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ওয়াদার ইয়াকিন তাদের দিলের মধ্যে পয়দা হয়ে যায়। আরেকটা হলো আমাদের মসজিদের মধ্যে আমরা আড়াই ঘন্টা সময় লাগাবো, তো ওই আড়াই ঘন্টা সময়ের মধ্যে এক সময় যে আমরা তালিম করব, বলে যে ওই তালিমের মধ্যে মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে আমরা গাস্ত করব বাইরে, একজনকে ভিতরে তালিমের জন্য বসায় দিয়া বলে যে বাকি সাথীরা বাইরে তালিম গাছ করে করে সাথীদেরকে মসজিদের দিকে নিয়ে আসবো, তালিমের হালকা এনে তাদেরকে জুড়বো। ওইটা ওই আড়াই ঘন্টার মেহনতের মধ্যে আমরা এই তালিমের হালকাকে কায়েম করবো ভেবে যে ভিতরে তালিম হবে আর বাইরে গাছ করে লোকদেরকে এই তালিমের হালকার মধ্যে নিয়ে আসবো। তো এটাও মেরে মহতরাম দোস্তা বুজুর্গ বলেন যে একটু হলো আমাদের মহল্লায় থাকা অবস্থায় এলাকায় থাকা অবস্থায় আমরা আমাদের মসজিদের মধ্যে রোজানা একবার তালিম সমস্ত মসজিদের মুসল্লি সকলকে নিয়ে আর এক সময় যখন যারা আড়াই ঘন্টা লাগাইতেছেন তারা এই আড়াই ঘন্টার মধ্যে একটা তালিমের হালকা করবেন, এটার জন্য বাহিরে গাছ করে লোকদেরকে এই তালিমের হালকার মধ্যে জুড়বেন। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ বলেন যে এরপরে যখন আমরা এলাকায় থাকবো আরেকটা তালিম আমাদের জিম্মায় আছে, সেটা হলো আমাদের ঘরের তালিম। ঘরের মধ্যে মা বোনরা আছেন, তো বলেন যে ভাই মা বোনদের তাদেরকেও দিনের জন্য দিনের মেহনতের জন্য এবং তাদেরকেও দায়ী হিসাবে তাদেরকেও তৈরি করতে হবে, তাদেরও ইয়াকিন বানাইতে হবে। এই জন্য ঘরের মধ্যে একটা তালিম হবে। একজন পুরুষ যখন ঘরের মধ্যে মসজিদে তালিম করে, মসজিদে তালিম করে সে তার অফিসে চলে যায়, সে তার দুনিয়ার কামকাজে চলে যায়, সে দুনিয়ার নকশা দুনিয়ার বিভিন্ন জিনিসের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওইটার আসর তার দিনের মধ্যে ফায়দা হয়। তো যখন আবার সে এই অফিস থেকে দুনিয়ার কামকাজ থেকে ফিরে সে আবার ঘরে আসবে, তো ওইখানে যখন আবার তালিমের হালকা হবে তো বলে যে যা আসর এই সমস্ত দুনিয়ার পরিবেশ থেকে তার দিলের মধ্যে পয়দা হয়েছিল এইগুলি সব আবার বের হয়ে যেয়ে আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন তার দিলের মধ্যে পয়দা হবে। এই জন্য মেরা মহতরম দোস্তা বুজুর্গ ঘরের মধ্যে তালিম করতে হবে। ঘরের মধ্যে তালিম মা বোনদেরকে নিয়ে বলেন যে ভাই যদি মাহারাম থাকে তাহলে তো মাহারামের সঙ্গে বসিয়া, আর যদি না মাহারাম মহিলা হয় তো তাদেরকে পর্দার আড়ালে অথবা তাদের মাহারামের সঙ্গে বসে তারা তালিম করবে। তো ঘরের মধ্যে একটা তালিম, ওই তালিমের মধ্যে মেরে মহতরম দোস্তা বুজুর্গ একদিন মুনতাকাব হাদিস পড়ি আর একদিন এরকম ভাবে ফজাইলে আমাল থেকে ফজাইলে সাদাকাত থেকে পড়ি এবং ছয় সিফাতের ছয় নম্বরের মুজাকারা আমরা করি যাতে আমাদের ঘরের প্রত্যেক ব্যক্তি এই ছয় বিষয়ের উপরে দাওয়াত জেনে বলা হয়ে যায় এবং এই ছয় নম্বর নয় বরং ছয়টা গুণ প্রত্যেকের মধ্যে পয়দা হয়ে যায়। প্রত্যেকের মধ্যে ঘরের প্রত্যেক ব্যক্তির মধ্যে সবার মধ্যে ছয়টা গুণ পয়দা হয়ে যায়। আর মেরে মহতরম দোস্তা বুজুর্গ প্রত্যেক পুরুষ স্বামী এবং পুরুষের জিম্মায় তার মস্তুরা তার মহিলাদের কোরআন সহি করানো এটা অত্যন্ত জরুরি এবং ফরজে আইন। কাজেই এই পরিমাণ কোরআন শিক্ষা করা যে যার দ্বারা তার নামাজ সহি শুদ্ধ করে সে পড়তে পারে, এই পরিমাণ কোরআন শুদ্ধ করা তো প্রত্যেকের জন্যই ফরজ, প্রত্যেকের জন্যই ফরজ। কাজেই প্রত্যেক পুরুষের জিম্মায় হল সে তার মহিলার সে তার মস্তুরাতের স্বামী তার স্ত্রীর এরকম ভাবে কোরআনকে সহি করাই দিবে এবং কোরআনকে এই পরিমাণ সহি করাবার জন্য সে মেহনত করবে। তো বেরে মহতরম দোস্তা বুজুর্গ প্রত্যেক পুরুষের জিম্মায় হল তার মহিলাদের তার মহিলার তার স্ত্রীর কোরআনকে সহি করাবার জন্য সে কোরআন মসজিদ থেকে যেটুকু তার নিজের কোরআন যদি সহি না থেকে থাকে মসজিদ থেকে কোরআন যেটুকু সে সহি করে আসছে ওইটুকু সে ঘরের মধ্যে এসে তার স্ত্রীকে সে কোরআন সহি করাই দিল শুদ্ধ করাই দিল। এভাবে প্রত্যেকেই ঘরের মধ্যে কোরআন তাদের সহি এই পরিমাণ হয়ে যায় যে যেই পরিমাণ কোরআন সহি হলে মেরে মহতরম দোস্তা বুজুর্গ নামাজ শুদ্ধ করে পড়তে পারে। এই জন্য মেরে মহতরম দোস্ত বলেন যে এগুলি হল তালিমের বিষয়, ঘরের মধ্যে তালিম হবে। আর বলেন যে হায়াতুস সাহাবা আমাদের প্রত্যেকেরই পড়া দরকার এবং এটা যদিও তালিমের কোনো অংশ নয় কিন্তু ব্যক্তিগতভাবে প্রত্যেকেরই হায়াতুস সাহাবা মোতালা করা চাই, হায়াতুস সাহাবা পড়া চাই। কারণ আমাদের এই কাজটা আমাদের এই কাজ কোনো চিন্তা মানুষের চিন্তাধারা থেকে বাইর করা জিনিস নয় অথবা মানুষের অভিজ্ঞতার জিনিস নয়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ যে অনেকে বলে যে আগে ছিল না এখন আবার হইল, আবার এরকম ভাবে বিভিন্ন রকমের প্রশ্ন করে এগুলি কোনো কিছুই নয়, আসল তো হইল সাহাবাদের জিন্দগি থেকে নেওয়া জিনিস, সাহাবাদের জিন্দগি থেকে আমাদের এই কাজের তৃতীয় কায়েম হবে। সাহাবারা কি করতেন, হায়াতুস সাহাবা পড়ার দ্বারা এই সমস্ত জিনিস পরিষ্কার হয়ে যাবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে প্রত্যেকেই ব্যক্তিগতভাবে হায়াতুস সাহাবা মোতালা হওয়া চাই। আর যেখানে সব গুজারি হয় বলে যে এখানে সেখানে এই যে সাল লাগাইছেন এবং এরকম ভাবে হায়াতুস সাহাবা পড়তে পারেন শুদ্ধ করে, তোমার যে এরকম যদি আলেম থাকে তো তাকে দিয়া ওই সবগুজারির মৌকাতে হায়াতুস সাহাবা পড়া, হায়াতুস সাহাবা তালিম হওয়া চাই। কোন সবগুজারি এরকম কায়েম না হয় যে যেখানে কোন হায়াতুস সাহাবা পড়নেওয়ালা কেউ নাই, বলে যে এরকম যেন না হয়, বরং যে কোনো জায়গায় সবগুজারি হবে সেখানে যেন হায়াতুস সাহাবা তালিম করার মতন এরকম সাল লাগানেওয়ালা, এরকম হাদিসের এবার সহি করে পড়নেওয়ালা এরকম আলেম যখন থাকবে, তুমি মহতরম দোস্ত তাকে দিয়া ওই সবগুজারির মৌকাতে হায়াতুস সাহাবা পড়া। আবার যে আরবদের জন্য তো হইল যে হায়াতুস সাহাবা তাদের তালিমেরই অংশ, রিয়াজুস সালেহীন এবং মুনতাকাব হাদিস, বলে যে এগুলি থেকে তারা তালিম করবেন। আর মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলে যে তালিম, ঘরের তালিম এত জরুরি জিনিস, এত জরুরি জিনিস, বলে ঘরের এই তালিমের আসলই এরকম হয় যে এই ঘরের তালিমের দ্বারা ঘরের মধ্যে দিনই পরিবেশ কায়েম হয়, এবং এরকম ভাবে একজনের দিনের ভিতরে যে দিনের দিন তার জিন্দগিতে আসে এবং দিনের উপরে চলার জন্য যে যোগ্যতা দরকার সেটা তার ভিতরে পয়দা হয় এই ঘরের তালিমের দ্বারা। চিন্তা করে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে যে যার সম্পর্কে এই কথা বলা হইতো, বলে যে খাত্তাবের গাধা মুসলমান হইতে পারে এটা তো চিন্তা করা যায়, কিন্তু খাত্তাবের বেটা ওমর মুসলমান হবে এই কথা চিন্তাই করা যায় না। এ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই কথা প্রসিদ্ধ ছিল মক্কাতে। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের মধ্যে কিভাবে দাখিল পেলেন, বলেন যে বোনের বাড়িতে তালিম হইতেছিল, কোরআন শিখা শিখানো হইতেছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোরআন শিখিয়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি রওনা দিয়েছিলেন খোলা তরবারি নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিবেন নাউযুবিল্লাহ, কিন্তু মেরে মহতরম দোস্তের পথের মধ্যে যখন সংবাদ পাইলেন যে তার বোন বোনাই তারাও ইসলাম কবুল করছে, তো মেরে মহতরম দোস্ত হুজুরের দিকে না যায় সোজা বোনের বাড়ির দিকে রওনা হইলেন, আর সেখানে তালিম হইতেছিল, কোরআন শিখা শিখানি তালিম হইতেছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোরআন শিখাইতেছিলেন। এমন সময় তিনি সেখানে পৌঁছলেন এবং তিনি যখন ঘরে পৌঁছলেন তো জিজ্ঞেস করলেন তোমরা কি করতেছিলে, তো বললেন যে আমরা কোরআন পড়তেছিলাম, বলে যে বোনকে মারলেন, মারার পরে বলে যে যখন মারলেন আর এরকম ভাবে মারার পরে তার দিনের মধ্যে একটু আফসোস পয়দা হইল যে বোনকে মারলাম, তখন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি করতেছিলে, বলে আমরা কোরআন পড়তেছিলাম, বলে আমাকে একটু দেখাও, তো বলে যে কোরআন দেখাবেন, বোন বললেন এই কথা যে না এই কোরআন তো তুমি ছুঁইতে পারবে না কারণ তুমি তো কাফের, তুমি তো না পার, তুমি আগে গোসল করো উজু করো, বলে যে এরপরে তুমি কোরআন ধরতে পারবে। তোমার রাদিয়াল্লাহু সব কিছু করলেন আর কোরআনের পাতা হাতে নিলেন আর ওই আয়াত তার সামনে আসলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতি লিযিকরি, বলে এই আয়াত যখন পড়লেন বলে যে আয়াতের তাসির এরকম দিলের মধ্যে পড়ল কি দিল নরম হয়ে গেল, ইসলামের জন্য তৈর হয়ে গেল, এবং বলতে লাগলেন যে আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো, আমিও ইসলামের কালমা পড়ব। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষের ইসলাম, বলে যে যার সম্পর্কে এই ধারণা ছিল যে অসম্ভব যে খাত্তাবের গাধা মুসলমান হইতে পারে কিন্তু খাত্তাবের বেটা ওমর সে মুসলমান কখনোই হবে না, এরকম ধারণা যার সম্পর্কে ছিল তার ভিতরেও ইসলামের আগ্রহ পয়দা হইল কিসের দ্বারা, বলে যে ঘরের তালিমের দ্বারা। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ ঘরের মধ্যে তালিম এটা অত্যন্ত জরুরি মনে করি, এবং ঘরের তালিমের মধ্যে যে বিষয়গুলি বলা হইল বলে ঠিক এরকম ভাবে আমরা ঘরের মধ্যে তালিম করি, যে ঘরের মধ্যে ফজাইলের কিতাবের তালিম হয়, মুনতাকাব হাদিস থেকে পড়া হয় এবং ছয় সিফাতের মুজাকারা আলোচনা ভিতরে এরকম হয় যে এই সমস্ত সিফাত এবং গুণাবলীগুলি আমাদের মুসলিমদের ভিতরে পয়দা হয়। এরপরে বলে যে ঘরের তালিমের আরেকটা অংশ, আরেকটা বিষয় হল যে বলে ঘরের মধ্যে তালিমের পরে তশকিল হয়, তশকিল হলে বলে ভাই যে কেউ ঘরের মধ্যে কোনো মসজিদ তিন দিন লাগাই নাই তো তাকে তিন দিনের জন্য তশকিল করি, দশ দিন লাগাইছে তো তাকে চিল্লার জন্য তশকিল করি, চিল্লা লাগাইছে তাকে এরকম ভাবে বিদেশে সফরের জন্য তশকিল করি, তো ঘরের তালিমের এটাও একটা অংশ যে আমরা তালিমের শেষে তশকিল করি সবাইকে, মসজিদদেরকে তশকিল করি, এবং তাদের যে পরিমাণ তাদের আগে সময় লাগানো আছে এর পরবর্তীতে যে পরিমাণ লাগাইতে পারে এটার জন্য তাদেরকে তৈরি করা আমাদের ওই তালিমের হালকার মধ্যেই করতে হবে। আচ্ছা, আগামী দিন মনে করেন যে আরেকটা বিষয় যেটা এই তালিমের মধ্যে আমাদেরকে করতে হবে সেটা হলে ভাই তালিমের শেষে আমরা তশকিল করব এবং আগামীকাল কে তালিম করবে, আগামীকাল কে কিতাব পড়বে, বলে যে কে ছয় সিফাত বয়ান করবে আর কে তশকিল করবে, বলে যে এই জিনিসের মশওয়ারাও আমরা এই তালিমের শেষে করব। দুসরা হ্যাঁ মাসাইল কা ইয়ে ফর্জ আইন হ্যায় হর মর্দ ঔরত কে জিম্মে ইস বাত কি তহকীক করনা কি আল্লাহ হামসে ক্যা চাহতে হ্যায়। মেরে দোস্তো আজিজো, হমে দাওয়াত সে ইলম কা ভি ইখলাস চাহিয়ে, কি হাদিস মে আতা হ্যায় আল-ইলম ইলমান, ইলম ফিল কলব ফাযা কা ইলম নাফি, ওয়া ইলম আলাল লিসান ফাযা কা হুজ্জাতুল্লাহ আলা ইবনে আদম। ইলম দো কিসম কা হ্যায়, জুবান কা ওর দিল কা। জুবান কা ইলম ইনসান কে লিয়ে মুসীবত কে খিলাফ মুসীবত বনেগা, ইসকে খিলাফ হুজ্জত বনেগা, ওর দিল কা ইলম ইনসান কো নাফা দেগা। হমে দাওয়াত সে ইলম কা ইখলাস চাহিয়ে। মেরে দোস্ত আজিজো, উম্মত জাহালত পড়ি হুই হ্যায়, উম্মত নে দুনিয়া কে ফনুন কো ইলম কা দর্জা দে দিয়া হ্যায়, দুনিয়া কে ফনুন কে লিয়ে ইলম কে ফজাইল কো ইস্তেমাল করনে লগে হ্যায়। দাওয়াত কে জরিয়ে উম্মত কো জাহালত সে নিকালনা হ্যায়, ইসসে নিকলনে কা এক হি রাস্তা হ্যায়, কি উলামা কি মজালিস কো আপনি সবসে পহলি জরুরত সমঝো, ওর দীনি মদারিস ইসলাম কে কিলে হ্যায়, জাহাঁ দীন কি হিফাজত হ্যায়, উলামা কি সোহবত কো আপনি জরুরত সমঝো, اور علماء کی زیارت کو اپنے لیے عبادت یقین کرو, بجائے مادی نقشوں سے اور مادی ذرائع سے علم حاصل کرنے کے علماء کی صحبت سے علم حاصل کرو. یہ اس زمانے کا بڑا فتنہ ہے کہ اس زمانے کے حالات نے امت کو علماء کی صحبت سے محروم کر دیا ہے اور علماء کی صحبت سے مستغنی کر دیا ہے, سمجھتے ہیں علم ہم خود حاصل کر لیں گے. میرے دوست عزیزو, یہ زمانے کا بڑا فتنہ ہے کہ امت کو علم کے حصول کے لیے علماء کی صحبت اور مدارس کے ماحول کی ضرورت نہ ہو. اس لیے میں عرض کر رہا کہ علم کو قدیم طریقے پر حاصل کرو. صحابہ اکرام نے علم حضور اکرم صلی اللہ علیہ وسلم کی صحبت سے لیا ہے, تابعین نے صحابہ سے علم صحبت سے لیا ہے, قیامت تک یہی سلسلہ اصل ہے کہ علم علماء کی صحبت سے حاصل کرو. ہمارے عام سے عام اجمے کے اندر علم اور علماء کی عظمت ہونی چاہیے, علماء کی زیارت کو عبادت یقین کیا کرو اور علماء کی مجالس کو ضرورت سمجھو. اللہ کا بہت بڑا فضل کرم ہے تم بنگلہ دیش والوں پر کہ اللہ نے تمہیں یہ مدارس, یہ اسلام کے چمن عطا فرمائے ہیں. یہ اللہ کی اس سے بڑی نعمت ہے, ورنہ ایسے ممالک موجود ہیں جہاں میلوں نکل جاؤ کوئی کلمہ سکھانے والا نہیں ہے, کوئی ایک موٹا سا مسئلہ بتانے والا نہیں ہے. اللہ کا کتنا بڑا فضل اور کرم ہے کہ یہ ملک مدارس کا ملک ہے. اس لیے میں بہت تاکید سے کہہ رہا ہوں کہ امت کو علم کی طرف متوجہ کرو, گشتوں میں ملاقاتوں میں ترغیب دیا کرو, علماء کی زیارت اور علماء کی مجالس اور علماء کی صحبت اور دینی مدارس میں داخلے کی ترغیب دیا کرو کہ یہ علم مدارس سے حاصل کریں, اور جہاں تک ہو سکے اپنے جان و مال سے دین کے شعبوں کی مدد کیا کرو. انتہائی ضروری ہے, انتہائی ضروری ہے. امت کے جان و مال کا سب سے پہلا مصرف وہ علم اور امت کی ہدایت پر لانا ہے. اس لیے میرے دوست عزیزو, ہمیں علماء کی زیارت کا عبادت یقین کرنا ہے اور دینی مدارس کو اسلام کے قلعے سمجھ کر اس سے اپنے دین کی حفاظت کا انتظام کرنا ہے. میں انتہائی ضروری بات عرض کر رہا ہوں, اس لیے کہ امت اس جہالت میں پڑ گئی ہے کہ دنیا کے فنون کو امت نے علم سمجھ لیا ہے. ہمیں دعوت ذریعہ امت کو اس جہالت سے نکالنا ہے. علم صرف وہ ہے جو اللہ چاہتے ہیں محمد صلی اللہ علیہ وسلم کے طریقے پر. سارا علم قبر کے تین سوالات میں محدود ہے. ہر ایمان والے سے قبر میں یہ سوال ضرور ہوں گے کہ رب کون ہے, کس کو رب مان کر آئے ہو, دین کیا ہے اور محمد صلی اللہ علیہ وسلم کے بارے میں کیا کہتے ہو. میرے دوست عزیزو, یہ جواب صرف وہ شخص دے سکے, سنو دھیان سے باجر دیکھ کر, یہ جواب صرف وہ شخص دے سکے گا جو قبر میں جانے سے پہلے ان سوالات کا انتظام کر کے گیا ہوگا اور اس کی زندگی ان سوالات کے مطابق ہوگی. ہر سماتے تھے قبر میں زبان یقین پر چلے گی, معلومات پر نہیں چلے گی. اس لیے ہمیں دعوت کے ذریعے امت کو جہالت سے نکالنا ہے اور علماء کی صحبت سے علم حاصل کرنا ہے. تو میرے محترم دوست بزرگوں, بھائی تو مہربانی کرے خاموش ہو جائے اور کیوں انہیں متوجہ نہ ہوئے, انہوں کے منوجوگ نہ دیں, এদিকে মনোযোগ রাখি. তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এদিকে ফিরে, এদিকে ফিরে, এদিকে চাই, অন্য কোনো দিকে মনোযোগ না দিই। খুব জরুরি কথা বলছেন উনি, ভাই একটু হলো যে ভাই ফজাইলের এলেম, আরেক হলো মাসাইলের এলেম। ভাই মাসাইলের এলেম যে আমি কিভাবে দিনের উপরে চলবো, বলে যে দিনের কোন আমল আমার উপরে আসতেছে, বলে যে এইটাই বিষয়ে আমাকে এলেম হাসিল করা জরুরি। প্রত্যেক মেয়ে পুরুষ সকলের উপরে, বলে যে মহিলা পুরুষ সকলের উপরে এই এলেমকে, মাসাইলের এলেমকে হাসিল করা ফরজ। বলে কারণ তাকে আল্লাহ তাআলার হুকুম মতো জীবনযাপন করতে হবে, আল্লাহ তাআলার হুকুম মতো তাকে চলতে হবে, এই জন্য মাসাইলের এলেম তাকে হাসিল করতে হবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ভাই এই মাসাইলের এলেম হাসিল করা, বলে যে এলেম দুই প্রকারের, এক হল এলেম মানুষের মুখের উপরে থাকে, আর এক এলেম হল যেটা মানুষের দিলের ভিতরে এলেম আসর করে, দিলের ভিতরে গেঁথে যায় এই এলেম। তো মেরে মহতরম দোস্ত যে যে এলেম মুখের উপরে থাকে, কাল কেয়ামতের দিন এই এলেম তো বনি আদমের জন্য ধ্বংসের কারণ হবে, আর যে এলেম দিলের ভিতরে ঢুকে দিলের ভিতরে আসর করে, যে এলেমের ইয়াকিন দিলের ভিতরে পয়দা হয়, ওই এলেমের দ্বারা বলে যে বান্দা কেয়ামতের ময়দানে আখেরাতে ওটার দ্বারা তার নাজাতের ব্যবস্থা হবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আজ দুনিয়াতে মানুষ দুনিয়ার বিদ্যাকে, যেগুলি দুনিয়া হাসিল করার জন্য মানুষ শিখে, এটাকে মানুষ এলেম বলতে শুরু করতেছে, বলে যে আসলে তো এলেম এটা এলেম নয়, এলেম তো হল যে আল্লাহ পাকের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে এলেম নাজিল হয়েছে, আল্লাহ তাআলার হুকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করার যে এলেম, সেটা হল আসল এলেম। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই এলেম আমাদেরকে ওলামাদের থেকে হাসিল করতে হবে, ওলামায়ে কেরামের সোহবতে যেতে হবে। উনি বলেন যে ভাই ওলামাদের সোহবতে যাওয়াকে, বসাকে নিজের জরুরত মনে করি, এবং ওলামাদের জিয়ারত করাকে ইবাদত মনে করা চাই। হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ওলামাদের জিয়ারত করাকে ইবাদত মনে করবে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আজ আমরা এই কথার উপরে সন্তুষ্ট হয়ে গেছি, বলে যে বিভিন্ন নতুন আবিষ্কৃত জিনিসের মাধ্যমে আমরা তো এলেম হাসিল করে ফিরতেছি, এখন আর ওলামাদের কাছে যাওয়ার কি প্রয়োজন। বলে যে এই সমস্ত নব আবিষ্কৃত জিনিস যেটার দ্বারা আমরা এলেম হাসিল করতেছি, এটার দ্বারা তো আমরা বিরাট এক জিনিস থেকে বঞ্চিত হইতেছি, ওলামাদের সোহবত থেকে বঞ্চিত হইতেছি, ওলামাদের জিয়ারত থেকে বঞ্চিত হইতেছি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এলেম এগুলির দ্বারা আসে না, এলেম তো সোহবতের দ্বারাই আসে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলার মাজমাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত থেকে এলেম হাসিল করছিলেন, এবং তাবেইনরা বলে যে সাহাবাদের সোহবত থেকে এলেম হাসিল করছিলেন। এইভাবে যুগে যুগে বলে যে এলেম ওয়ালাদের সোহবত থেকে পরবর্তী লোকেরা এলেমকে হাসিল করছিল। এই জন্য বলেন যে ভাই এলেম আসার রাস্তাই হলো এই যে ওলামাদের সোহবত থেকে আমরা এলেমকে হাসিল করি। এই জন্য আমরা ওলামাদের সোহবতে বসাকে, মেরে মহতরম দোস্ত, ওলামাদের সোহবতে যাওয়াকে নিজের জরুরত মনে করি, জরুরত মনে করে আমি ওলামাদের সোহবতে বসি, এবং ওলামাদের সঙ্গে জিয়ারত করাকে নিজের জরুরত মনে করি। এলেম কি? উনি বলতেছেন যে ভাই এলেম তো কোনো বিরাট জিনিস, লম্বা চড়া জিনিস না। বলে যে কবরে যে তিনটা প্রশ্ন হবে, বলে যে এই তিন প্রশ্নের জবাব ঠিক করা, বলে এটাই হলো এলেম। কবরে তিন প্রশ্ন কি হবে? বলে যে তোমার রব কে, এবং তোমার দিন কি, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বলে যে এনার সম্পর্কে তুমি কি ইয়াকিন রাখো, কি ইয়াকিন বানায় আসছো। বলেন যে মানে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলতেন এই কথা, বলে যে আখিরাতে মানুষ নিজের জ্ঞান থেকে জবাব দিতে পারবে না, অনেক জ্ঞান হাসিল করছে, বড় জ্ঞানী মহাজ্ঞানী হয়ে গেছে। মেরে মহতরম দোস্ত, জ্ঞান থেকে মানুষ এই আখিরাতে কোনো কথার জবাব দিতে পারবে না। হ্যাঁ, যদি কোনো জিনিস, কোনো এলেম তার দিলের ভিতরে বসে থাকে, ওই দিলের ভিতরে যা বসছে সেই হিসাবে সে কথা বলবে, সেই হিসাবে সে জবাব দিবে। যদি দুনিয়াতে দুনিয়ার জিনিস থেকে লালন পালন বুঝে থাকে, দিলের ভিতরে বসায় থাকে, কবরে ওই প্রশ্নের জবাবে মার রব বুকা, কে তোমার রব, এই কথার জবাবে আল্লাহ আমার রব, এই কথা মুখ দিয়ে বাইর হবে না। মেরে মহতরম দোস্ত, যে জিনিসের ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয়েছিল, ওইটা তো কিছুই দেখতেছে না, তুই এখানে বলবে হায় আমি তো জানি না। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, এমনি ভাবে দিন সম্পর্কে যত যখন দিনের ভিতরে ইয়াকিন পয়দা হবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে যখন ইয়াকিন পয়দা হবে, তো ওই ইয়াকিনের কারণে সে কবরের মধ্যে ওই প্রশ্নের জবাব দিবে। তো এলেম তো এই তিন জিনিসের মধ্যেই, বলে এই তিন জিনিসের মধ্যেই এলেম, এলেম এই সারা জীবনভর এই তিন জিনিসের এলেমই হাসিল করতে হবে, যেটাকে দিলের মধ্যে বসাইতে হবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে এই তালিমের মধ্যে একটা এলেম হাসিল করা হলো মাসাইল এলেম হাসিল করা। আমরা মেরে মহতরম দোস্তা বুজুর্গ দুনিয়ার মানুষের দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়া কামাই করার জন্য যে সমস্ত বিদ্যা শিখে এইটাকে এলেম বলতেছি, এটা আসলে এলেম নয়। এলেম তো হলো আল্লাহ তাআলার হুকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় পালন করার জন্য যে এলেম আল্লাহ পাকের তরফ থেকে আসছে, বলে সেটাই হলো এলেম। যে এলেম কবরের মধ্যে প্রশ্নের জবাব আমাকে দেওয়া হবে, বলে যে সেটাই হলো আসল এলেম। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ উনি বলতেছেন এই কথা যে বড় মাহরুমি এবং বড় বঞ্চিত হওয়ার জিনিস সেটা হলো যে আজ আমরা একথা মনে করতেছি যে এই সমস্ত আবিষ্কৃত জিনিসের মাধ্যমে আমরা ইলমকে হাসিল করতেছি। তো মেরে মহতরম দোস্তা এটার দ্বারা আমাদের কি হইতেছে, বলে যে ওলামাদের সোহবত থেকে আমরা বঞ্চিত হইতেছি, এবং এখন আর ওলামাদের জরুরত মনে করতেছি না। উনি বলেন যে ওলামাদের সোহবতকে নিজের জরুরত মনে করা চাই, ওলামাদের সঙ্গে জিয়ারত করাকে এবাদত মনে করা চাই। আর এই যে মাদ্রাসাগুলো আছে যেখানে এলেম শিক্ষাদান করা হইতেছে, এটা তো দিনের দুর্গ মনে করা চাই, এইগুলো তো সব দিনের দুর্গ। উনি বলেন যে ভাই আপনাদের তো ভাগ্যই বলতে হবে এই দেশবাসীর, বলে যে যেদিকে দেখেন ওলামায়ে কেরাম আছে, যেদিকে দেখেন দিনই মাদ্রাসা আছে এলেম শিখাইতেছে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ এরকম বহু দেশ আছে যেখানে হাজারো মাইল চলার পরেও একজন মাসলা বাতানেওয়ালা আলেম খুঁজে পাওয়া যাবে না। তো এটা কত বড় ভাগ্যের কথা যে এরকম এক বাগান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এলমের বাগান এই দেশের মধ্যে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ নিজেদের জানি মালি সব রকম শক্তি এই সমস্ত এলমি খেদমতের মধ্যে, এই সমস্ত দিনী শোভাগুলির মধ্যে আমাদের লাগা চাই। আমাদের জানমাল কোথায় খরচ হইতেছে, কোথায় আমরা খরচ করতেছি, আমরা আমাদের ছেলেপেলেদেরকে কি কি কি শিখাইতেছি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ আমরা আমাদের ছেলেপেলেদেরকে দিনী এলম শিক্ষাদান করি, আর এই সমস্ত দিনী এলমের মধ্যে বলে এইটার ইন্তজাম করার মধ্যে আমাদের জান মাল খরচ হওয়া চাই। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ যাতে এই সমস্ত জিনিস চালু থাকে, পুরানা তরিকা, পুরানা তরিকা নতুন কিছু নাই, বলে পুরানা তরিকাকে ধরো। পুরানা তরিকা হলো এই যে সোহবত থেকে সোহবতে আসবে, সোহবত থেকে এলেম নিবে, ওলামাদের সোহবত থেকে এলেম হাসিল হবে। এক বহুত জরুরি বাত ইয়ে ভি হ্যায় কি আপনি মসজিদো মে কুরআন কে মকাতিব কায়েম করো, ওর গশতো মে মুলাকাতো মে জিসসে ভি মুলাকাত হো উসসে কো তরগিব দো কি ও আপনে বচ্চো কো কুরআন সিখনে কে লিয়ে মসজিদ মে ভেজে। ইয়ে হর মসজিদ কি জামাত ওর হর মহল্লে মে রহনে ওয়ালে ঈমান ওয়ালো কি জিম্মেদারি হ্যায় কি আপনি মসাজিদ কে আন্দর কুরআনি মকাতিব কায়েম করেন ওর কুরআন কি তালিম কো জাহান তক হো সকে আম করেন। মেরে দোস্ত আজিজো ইহি জমানে কা বহুত বড়া ফিতনা হ্যায় ঔরতেন ওর বচ্চে কুরআন কি তালিম সে জাহিল হ্যায়, ইয়ে জমানে কা বড়া ফিতনা হ্যায়। ইন্তেহাই জরুরি বাত মে আর্জ কর রাহা, মুলাকাতো মে গশতো মে বচ্চো কো তরগিব দিয়া করো কি ও মসজিদ মে আকর কুরআন সিখেন, ওর বড়ো কো ভি তরগিব দো কি ভি মসজিদ মে আকর কুরআন সিখেন। কিসি বুড়ে আদমি কা ভি কুরআন কে হালকা মে বিঠানে কো ঐব মত সমঝো। হদীস মে আতা হ্যায় জো কুরআন সিখতা হুয়া মরেগা ও পড়ে হুয়া মে উঠায়া জায়েগা। মেরে দোস্ত আজিজো ইয়ে ইন্তেহাই জরুরি আমল হ্যায় কে মসজিদো মে কুরআন মকাতিব হর মসজিদ মে কায়েম কিয়ে জায়ে ওর হর মহল্লে কি সো ফিসদ আবাদি, হর মহল্লে কি সো ফিসদ আবাদি, ইয়ে মর্দ ওর বচ্চে কুরআন মসজিদ মে সিখা করেন ওর ঔরতে ঘরো কে আন্দর কুরআন সিখনে কা মাহল কায়েম করেন। ইয়ে মে বহুত জরুরি ও তাকিদ সে বার বার কে রাহা হুঁ, হর মসজিদ কা ইয়ে আমল হ্যায় কে মহল্লে কে হযরাত ফিকর করেন ইসকি কি আমারি মসজিদ মে কুরআন কা মকতব কায়েম হো, ওর মহল্লে কা এক বচ্চা ভি এসা বাকি না রহে জ جو مسجد میں قرآن کی تعلیم سے وابستہ نہ ہو, اس کا ہمیں پورا پورا اہتمام کرنا ہے. میرے دوست عزیزو, اس طرح ہمیں علم علماء کی صحبت سے حاصل کرنا ہے اور قرآن, قرآنی مکاتب اور مساجد سے سیکھنے کی کوشش کرنی ہے. علم اور ذکر کا مزید خلاصہ یہ ہے کہ اللہ کی اطاعت اس کے دھیان کے ساتھ ہو جائے, اللہ کا دھیان جمع جمع کر ذکر کیا کرو, کہ ذکر اندر کی غفلت کو توڑنے کے لیے ہے. عیسیٰ علیہ السلام فرماتے تھے, جب ذکر کیا کرو زبان کو دل کے تابع کیا کرو. اللہ کے دھیان کے بغیر ذکر کرنا, مولانا علیہ صاحب حضرت فرماتے تھے, اللہ کے دھیان کے بغیر ذکر کرنا سستی پیدا کرتا ہے, بلکہ فرماتے تھے کہ اللہ کے دھیان کے بغیر ذکر کرنا بدعت ہے. بلکہ فرماتے تھے کہ علماء نے لکھا ہے کہ اللہ کے دھیان کے بغیر ذکر کرنے سے ثواب نہیں ملتا. ذکر اندر کی غفلت کو توڑنے کے لیے ہے. ذکر تبتل چاہتا ہے, باوضو قبلہ رخ ہو کر اللہ کے غیر سے کٹ کر اللہ کا ذکر کیا کرو اہتمام سے. ایک تسبیح تیسرے کلمے کی, سبحان اللہ الحمدللہ لا الہ الا اللہ اللہ اکبر ولا حول ولا قوۃ الا باللہ العلی العظیم. ایک تسبیح درود شریف کی, استغفار کی اہتمام سے, اپنے گناہوں پر ندامت اور آئندہ نہ کرنے کے پختہ ارادے کے ساتھ استغفار کرنا, یہی اصل استغفار ہے. ہم استغفار میں بھی غفلت میں غفلت سے استغفار کرتے ہیں, حالانکہ استغفار کے لیے یہ سب شرائط ہیں. آئندہ نہ کرنے, گناہ نہ کرنے کا پختہ ارادہ ہو, گناہ کو ادھورا چھوڑ دے اور اپنے گناہ پر ندامت ہو, تب اس کا استغفار اور توبہ اللہ کے ہاں قبول ہوتی ہے. اس طرح ہم ذکر کا اہتمام کریں. سب سے ذکر قرآن کی تلاوت ہے, کہ اللہ کی ذات سے نکلا ہوا کلام ہے. صبح ساجق سے پہلے قرآن دیکھ کر پڑھنا سب سے زیادہ تیز رفتاری سے اللہ کے قرب کا ذریعہ ہے. اس لیے سب سے درخواست ہے سارے نائے پرانے کہ قرآن کی تلاوت صبح ساجق سے پہلے کر لیا کرو. اس سے بہتر موقع اس وقت خدا نہ کرے کبھی نہ ہو سکے تو کسی اور وقت قرآن کی تلاوت کر لو, کہ قرآن کی تلاوت سے قرآن کی تلاوت میں دل نہ لگنا دلوں کی گندگی کی علامت ہے. حضرت عثمان فرماتے ہیں رضی اللہ عنہ, اگر تمہارے دل پاک ہوتے تو قرآن کی تلاوت سے پیٹ نہ بھرتا. ایک ضروری بات یہ بھی مجھے عرض کرنی ہے کہ اتنی تلاوت کیا کرو اس کا ترجمہ ضرور دیکھا کرو. شیخ الہند رحمۃ اللہ کا ترجمہ سب سے زیادہ آسان ہے. باقی آپ کے یہاں ماشاءاللہ علماء ہیں, ان سے پوچھ کر کوئی ترجمہ اپنے لیے متعین کر لو. ترجمہ قرآن کا ضرور دیکھا کرو, اللہ تعالیٰ مجھ سے کیا فرما رہے ہیں. حضرت علی فرماتے تھے, قرآن کو بغیر سمجھے پڑھنے میں خیر نہیں ہے. اجر تو بے شک ملے گا ایک حرف پر, لیکن قرآن کے مضامین کا زیر با اثر جب پڑے گا جب قرآن کو سمجھ کر پڑھنے کی کوشش کریں. اس طرح ہمیں قرآن کی تلاوت کا اہتمام کرنا ہے. اور میرے بزرگ دوستو عزیزو, اللہ کے راستے میں نکل کر اس کا اپنے آپ کو عادی بنا لو. یہ صبح شام کی تسبیحات اہتمام سے کرو. ہماری تسبیحات اعمال دعوت کو چھوٹ جاتی ہیں, نہیں, ذکر کو لازم پکڑ لو, کہ اندر کی غفلت کو توڑنے کے لیے ہے اور اللہ کا قرب حاصل کرنے کی. مولانا علیہ السلام فرماتے تھے, ذکر کا مقصد اللہ کی اطاعت کی استعداد پیدا کرنا ہے. ذکر کر کے یہ بھی دیکھا کرو کہ اس سے اللہ کی اطاعت پر کتنا آ رہا ہوں اور نماز میں اللہ کا دھیان کتنا پیدا ہو رہا ہے, کہ ذکر اندر کی غفلت کو توڑنے کے لیے ہے. اگر یہ کیفیت پیدا نہیں ہو رہی ہے تو سمجھ لو کہ ذکر کو طریقے سے نہیں کر رہا ہے یا ذکر میں غفلت ہو رہی ہے. ایک طبقہ تو ہے جو ذکر سے غافل ہے, ایک طبقہ وہ ہے جو ذکر میں غافل ہے, کہ ذکر کرتے ہوئے بھی غافل ہے. جو ذکر کرتے ہوئے بھی غافل ہوگا وہ بھی ذکر کا مقصد حاصل نہ کر سکے گا, کہ ذکر اندر کی غفلت کو توڑنے کے لیے ہے. میرے محترم دوست بزرگوں, فکر کرنا چاہیے যে আমাদের প্রত্যেক মসজিদের মধ্যে এরকম ভাবে কোরআন শিখার মকতব কায়েম হয়ে যায়, যে কোন মুসলমানের বাচ্চা এরকম না হয় যে ভাই কোরআন শিখার জন্য কোরআন শিখলো না, ছোটবেলায় সে কোরআনই পড়লো না. প্রত্যেক মুসলমানের বাচ্চা যাতে কোরআন শিখতে পারে, এটার জন্য বলে যে আমাদের যারা আল্লাহ রাস্তায় সময় লাগাইছি, আমরা পুরানা আমরা সময় লাগাইতেছি, অথবা মহল্লার সাথী বলে যে পুরা মহল্লাবাসী সবার দায়িত্ব সবার জিম্মাদারি হল যে যে এই মহল্লায় বসবাসকারী সমস্ত মুসলমান বাচ্চাদের তাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করা. এই জন্য মসজিদের মধ্যে এই কোরআন শিক্ষার ব্যবস্থা করা চাই. যদি বয়স্ক লোক হয় ভাই কোরআন পড়ে নাই তো সেও লজ্জাবোধ করা চাই না, বলে যে বয়স হলেও কি আছে কোরআন শিখবো আমি, বলে যে কোরআন শিখতে শিখতে যদি শিখা পুরা না হয় আর মারা যায় তো কাল কেয়ামতের দিন যারা কোরআন শরীফ শিখছিল তাদের সঙ্গে হাসর করা হবে। এই জন্য কত বড় কথা, কাজেই কোরআন শিখতে কোনো লজ্জাবোধ করা চাই না। বলে বয়স হয়ে গেছে, বলে এই বয়সে কোরআন শিখতে বসবো তো লজ্জা করে অনেকে। মেরে মহতরম দোস্তা বুঝব বলেন যে এই সময় লজ্জা করা চাই না, বরং কোরআন শেখার জন্য নিজেও ওই কোরআন শেখার মধ্যে লাগা চাই। তো বয়স্ক লোকদেরকেও কোরআন শেখা চাই, ছোট বাচ্চাদেরকে, কোন মহল্লার বাচ্চা এরকম না থাকে যে ভাই যে কোরআন শরীফ তার জন্য কোরআন শেখা, এই মসজিদে কোরআন শেখার কোনো ব্যবস্থা নাই। প্রত্যেক মসজিদের মধ্যেই কোরআন শেখার ব্যবস্থা করা চাই, এবং এটার জন্য শুধু তবলিগে যারা সময় লাগাইছে তারাই নয়, বলে পুরা মহল্লাবাসীকে ফিকির মন করি। আমরা যখন গাস্ত করি তো একজন লোককে আমরা তাকে দিনের জন্য দাওয়াত দেই, মসজিদের জন্য দাওয়াত দেই, তোমার যে সাথে সাথে তাকে এটার জন্য তৈরি করি যে আপনার বাচ্চাকে কোরআন শেখার জন্য মসজিদের মধ্যে দেন, মসজিদের মক্তবের মধ্যে আপনার বাচ্চাকে কোরআন শেখার জন্য দেন, তো তাকে তার বাচ্চা কোরআন শরীফ শিখে এটার জন্য তৈরি করা চাই। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, পুরুষরা এরকম ভাবে মসজিদের বাইরে কোরআন শিখবে, মসজিদের মধ্যে কোরআন শিখবে, আর বাচ্চারা কোরআন শিখবে, আবার যে মহিলারা বলে ঘরের মধ্যে এরকম পরিবেশ কায়েম করে যাতে ঘরের মধ্যে মহিলারাও বলে যে তারাও যেন কোরআন একে অপরকে শিখায়, অথবা কোরআন শিখার ব্যবস্থা তাদের ঘরের মধ্যে হয়। তেমনি ভাবে মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে একটা হলো যে তালিমের এই বিষয়, মাসলা মাসাইলের বিষয়, মেরে মহতরম দোস্তা বুজুর্গ এই সমস্ত জিনিস নতুন, এগুলি দ্বারা ইলম হাসিল করা বলে যে এটা কোনো ইলম হাসিল করা নয়, বলে যে ইলম হাসিল করার তো তরিকা ওইটাই যে ওলামাদের খেদমতে হাজির হওয়া এবং তাদের মজলিসে বসা আর তাদের সঙ্গে সাক্ষাৎ করা। এইভাবে মেরে মহতরম দোস্ত ওলামাদের থেকে ইলমকে হাসিল করা, এটাই হল তরিকা এবং এই তরিকায় ইলম হাসিল হয়। আর মেরে মহতরম দোস্ত আব্দুলের সাথে সাথে আল্লাহ পাকের জিকির করা, বলেন যে জিকির করা, বলে যে জিকিরের মধ্যে উদ্দেশ্য হলে যে আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের ধ্যানে আদায় করে। হুজুর ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন একথা যে আল্লাহর ধ্যানে, আল্লাহর ধ্যানে যখন আল্লাহর জিকির করে না তো বলে যে এই জিকিরের দ্বারা মানুষের মধ্যে অলসতা পয়দা হয়, অথবা অন্য জায়গার মধ্যে বলছেন বলে যে এরকম জিকির করা তো বেদাত, আর বলে যে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আল্লাহর কথা স্মরণ না করা। আর মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহর জিকির করতেছে জুবানে আর আল্লাহর কথাই মনে নাই, বলে এইরকম জিকিরের দ্বারা সওয়াব হাসিল হয় না। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহ পাকের যখন জিকির করব তোমার যে জিকির আল্লাহ তাআলার ধ্যানে হওয়া চাই, আল্লাহ তাআলার ধ্যান পয়দা করার জন্য। মেরে মহতরম দোস্তা বুজুর্গ আল্লাহ তাআলাও বলতেছেন এই কথা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আল্লাহ তাআলার দিকে এরকম ভাবে সব জিনিস থেকে কেটে সব জিনিসের যে চিন্তা ভাবনা দিল থেকে বের করে এক আল্লাহর দিকে রুজু হয়ে আমরা আল্লাহ তাআলার জিকির করি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে একটা হলো বলে যে জিকির করে না যে সে এক গাফেল, গাফেল বলে যে জিকিরই করে না, আর বলে যে আবার আরেক গাফেল হলো যে জিকির করতেছে, জিকির করতেছে কিন্তু গাফলতের সঙ্গে জিকির করতেছে, সে জিকির করেও গাফেল। একজন তো জিকির না করেই গাফেল, আরেকজন জিকির করেও গাফেল। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন একথা জিকিরের উদ্দেশ্য হল যে আল্লাহ পাকের ইতাআত, আল্লাহ পাকের হুকুম মানা, বলে যে এইটার শখ আর আগ্রহ দিলের মধ্যে পয়দা হয়ে যায় এই জিকিরের দ্বারা। বলে যে যদি আমি এই জিকিরের দ্বারা দেখতেছি যে আমার মনের মধ্যে আল্লাহ পাকের হুকুম মানার, আল্লাহ পাকের ইতাআত করার শখ আর আগ্রহ পয়দা হইতেছে, তা আমি এগুলা বুঝি যে আমার জিকির আল্লাহ পাকের ধ্যানের সঙ্গে হইতেছে, আমি এই জিকিরের দ্বারা যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমি হাসিল করতেছি। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে এরকম ভাবে জিকিরের এহতেমাম করা চাই, সকাল সন্ধ্যা জিকিরের এহতেমাম করা, আল্লাহর রাস্তায় আমরা চলতেছি, বলে যে এরকম ভাবে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কালমা সোম, বলে যে এটা একশো বার অন্তত পক্ষে সকালবেলা বিকালবেলা একশো বার, এমনি ভাবে দরুদ শরীফ সকালে একশো বার বিকালে একশো বার, এমনি ভাবে ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়া, বলে যে এটা সকালে বিকালে একশো একশো করে হওয়া চাই, গুনাহ মাফ করা ইস্তেগফার এই ধ্যানের সঙ্গে হওয়া চাই, যে আমার যত গুনাহ আছে এই সমস্ত গুণা আল্লাহ তাআলা মাফ করে দেন, আমি এটার জন্য নিজের গুণাকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে মাফি চাই, এরকম না যে শুধু এমনি মুখে আওড়াইতে থাকলাম আর আমার গুনার কথা মনে নেই, আমি আমার গুনাকে স্মরণ করে করে আল্লাহ তাআলার কাছে মাফি চাই। এবং আল্লাহ তাআলা এই যখন গুনাহ মাফি চায় কেউ আর এটার উপরে অনুতপ্ত হয় আর এরকম ভাবে আগামীতে না করার সংকল্প করে, তো আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেন, তার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝবো, নিজের অভ্যাস বানাইবার জন্য এহতেমামের সঙ্গে জিকির অভ্যাস বানাইবার জন্য সকাল সন্ধ্যা আমরা এই এই তিন তসবির আমরা এরকম ভাবে এহতেমাম করি এবং খুব যত্ন সহকারে আদায় করি। হাঁটতে চলতে নয়, বলে যে এটার জন্য একটা সময় নেই, এই সময়টা আমি নিরিবিলি বসে আল্লাহর দিকে মনোযোগী হয়ে এরকম ভাবে এই তিন তসবিকে আমি সকালে বিকালে আদায় করি। আর মেরে মহতরম দোস্তরা বুজুগের সাথে সাথে কোরআনে পাকের তেলাওয়াত করা, বলে যে কোরআনে পাকের তেলাওয়াত আমি করি রোজানা, কোরআন শরীফের তেলাওয়াত করা চাই। বলে যে আমাদের দিল যদি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমাদের দিল যদি গান্দা না হইতো আর আমাদের দিলের মধ্যে যদি গান্দিগি না থাকতো তাহলে কোরআনের তেলাওয়াতের দ্বারা আমরা কখনোই পরিতৃপ্ত হইতাম না, কখনোই আমাদের দিল ভরত না, মন ভরত না। আবার যে আজ যে কোরআন তেলাওয়াত করি না অথবা কোরআন তেলাওয়াতের জন্য সময়ই পাই না, বলে এগুলি সব অথবা কোরআন তেলাওয়াতের আগ্রহই জাগে না, এগুলি আমাদের দিলের দিল গান্দা হওয়ার এটাই একটা আলামত। যে দিল গান্দা না হইলে তো কোরআন থেকে মন ভরত না, কোরআন থেকে দিল ভরত না, কোরআন থেকে কখনোই সে পরিতৃপ্ত হইত না, কোরআন শরীফ তেলাওয়াত করত। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝুক, কোরআনে পাকে তেলাওয়াতের ইহতেমাম হওয়া চাই। যারা কোরআন শরীফ পড়তে পারি তা আমরা রোজানা একটা পরিমাণ নির্ধারিত করে এই পরিমাণ আমি রোজানা কোরআন শরীফে তেলাওয়াত করি। উনি বলেন এক কথা যে হজমান ইলিয়াস রহমতুল্লাহ আলী বলতেন, বলে যে সুবে সাদেকের আগে অর্থাৎ তাহাজ্জুদের সময় বলে যে কোরআনে পাক যদি কেউ দেখে তেলাওয়াত করে, বলে এটা এই তেলাওয়াত অতি দ্রুত আল্লাহ তাআলার নৈকট্য লাভের উসিলা এবং জরিয়া হয়ে যায়। সেই জন্য চেষ্টা করি যে এই সময় আমরা কোরআন শরীফকে দেখে তেলাওয়াত করার চেষ্টা করি, আমরা যে সুবে সাদেকের আগে আমরা কোরআন শরীফ দেখে তেলাওয়াত করার চেষ্টা করি। আর যদি মেরে মহতরম দোস্ত ওই সময় করতে নাও পারি তো আমি রোজানা কোরআন শরীফ কোনো না কোনো সময় যে কিছু পরিমাণ আমি কোরআন শরীফ অবশ্যই তেলাওয়াত করি। এই জন্য কোরআন তেলাওয়াতের ইহতেমাম আমাদের সকলের হওয়া চাই। আচ্ছা, কোরআনকে বলেন যে কোরআন যে পড়বো, উনি বলেন যে ভাই কোরআনের তর্জমা দেখে আমরা পড়তে পারি, ওলামায়ে কেরাম আছেন ওনাদের কাছ থেকে আমরা কোরআনের শরীফের যে তর্জমা আমরা শিখে নিতে পারি, শেখুল হিন্দ রহমতুল্লাহ আলীর কোরআনের তর্জমা আছে, আর আমাদের দেশে এরকম ভাবে ওলামায়ে কেরাম আছে ওনাদের খেদমতে হাজির হইয়া আর ওনাদের কাছ থেকে আমরা কোরআনের তর্জমাও আমরা পড়ে নিতে পারি, যাতে কিনা আমরা কোরআন শরীফ যখন তেলাওয়াত করি তো এটার আসর আমার দিনের মধ্যে পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেন যে না বুঝা কোরআন পড়ার মধ্যে কোনো ভালাই নেই, মানে বলে যে আজর স্বভাব তো কোরআন শরীফের পাওয়া যাবে কিন্তু কোরআনের দ্বারা যে দিলের ভিতরে একটা আসর ফায়দা হইত আর দিলের মধ্যে যে ইয়াকিন বৃদ্ধি পাইত আর আল্লাহর দিকে দিল ঝুঁকত আল্লাহর কথার উপরে ইয়াকিন ফায়দা হইত, বলে ওই জিনিসটা ফায়দা হবে না। এই জন্য মেরে মহতরম দোস্ত আমাদের দেশে ওলামা ইকরামের অভাব নাই, আমরা ওলামা ইকরামের খেদমতে হাজির হয়ে তাদের কাছ থেকে কোরআন বুঝে নিতে পারি, তাদের কাছে কোরআনের তর্জমা পড়ে নিতে পারি। আর এইভাবে কোরআন বুঝা যখন আমি তেলাওয়াত করব তো মেরে মহতরম দোস্ত আমার দিলের ভিতরে কোরআনের যে আসর আমার দিলের মধ্যে পয়দা হবে। এই জন্যই বলে যে না বুঝা পড়া একেবারেও বেকার নয় কিন্তু বুঝা পড়ার দ্বারা যে আসর পয়দা হইত সে আসর তো পয়দা হবে না। এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝুক, কোরআন শরীফকেও আমরা এইভাবে বুঝা পড়ার জন্য কোশিশ করি। এক সবসে আহম শোবা হে ইকরামে মুসলিম, কাম করনে ওয়ালো কো ইসকি সবসে জ্যাদা জরুরত হে, খুসুসান ইসলিয়ে কে কিয়ামত মে এক শখস নামাজো কা জিক্র তিলাওয়াত কা হজ উমরো কা সাদাকাত ও খায়রাত কা সখাওয়াত ও শাহাদাত কা খুদা জানে ক্যা ক্যা আমাল লেকে পৌঁছেগা। আমাল پہاڑوں کی طرح اعمال کے ڈھیر لے کر جائے گا, لیکن اس کو ذلیل کیا, اس کو رسوا کیا, اس کے چانٹا مارا, اس کا حق دبایا, اس کا خون بہایا. اللہ رب العزت بلائیں گے حق والوں کو اور اس کی ساری نیکیاں حق والوں کو دیں گے اور حق والے گناہ اس پر ڈالیں گے اور اس عابد کو جہنم میں ڈال دیا جائے گا. میرے دوستو عزیزو, یہ بہت نازک چیز ہے. اللہ رب العزت اپنا حق جس کے لیے چاہے معاف کر دیں عبادت کا, لیکن حقوق کے بارے میں اللہ رب العزت ہر حق والے سے اس کے حق کا بدلہ دلوائیں گے, ہر حق والے کا بدلہ دلوائیں گے. اللہ رب العزت جہاں معاملہ جو کریں گے حق والے کا, وہ اس حق ماننے والے کی نیکیوں پر کریں گے, دینے کے لیے وہاں دینار درہم کچھ نہ ہوں گے. اس لیے میرے بزرگ دوستو عزیزو, اس راستے میں نکل کر خدمت اور اکرام کا مقصد انسانوں کے حقوق کا ادا کہ انسانوں کے حقوق ادا کرنے کی استعداد پیدا کرنا, یہ اس کا مقصود ہے. اللہ کے راستے میں نکل کر خدمت کے ذریعے اپنے اندر تواضع پیدا کریں اور اکرام کے ذریعے حق ادا کرنے کی اپنے اندر استعداد پیدا کریں. اللہ کے راستے میں نکل کر ہمیں خدمت کے ذریعے اپنے تواضع پیدا کرنی ہے. یہ خدمت اپنی تربیت کے لیے ہے, اس لیے اللہ کے راستے میں نکل کر صحابہ اکرام ایک دوسرے کی خدمت کیا کرتے تھے. حضور اکرم صلی اللہ علیہ وسلم صحابہ کے ساتھ مل کر ضرورت کے میں خود آپ اجتماعی خدمت میں مشغول ہو جاتے. صحابہ اکرام پر کام تقسیم ہو گئے, بکری کون کاٹے گا, گوشت کون بنائے گا, کھانا کون پکائے گا. آپ نے فرمایا لکڑیاں چن کر میں لاؤں گا کھانا پکانے کے لیے. حضور اکرم صلی اللہ علیہ وسلم اپنے آپ کو خدمت کے لیے خود پیش کر دیتے. ہم اللہ کے راستے میں اس لیے نکل رہے ہیں تاکہ ہمارے اندر تواضع پیدا ہو. فرمایا حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اللہ کا تعلق بندے سے اور بندے کا تعلق اللہ سے اس وقت تک باقی رہے گا جب تک کہ دوسروں سے خدمت نہیں لے گا. اس لیے میرے دوستو عزیزو, اس راستے میں نکل کر ہمیں اپنے اندر تواضع پیدا کرنی ہے خدمت کے ذریعے. اجنبی لوگوں کی خدمت کریں گے تو ہمارے اندر تواضع پیدا ہوگی, اخلاق اچھے ہو جائیں گے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے یہی فرمایا تھا ایک صحابی سے, اللہ کے راستے میں نکلا کرو اجنبی لوگوں کے ساتھ. فرمایا یا اکثم اغزما غیر قومک یحسن خلقک, اے اقسم اللہ کے راستے میں نکلا کرو اپنی قوم کے علاوہ کے ساتھ, تمہارے اخلاق اچھے ہو جائیں گے. اس لیے میرے دوستو عزیزو, اجنبی لوگوں کے ساتھ نکلنا یہ اکرام مسلم کا اصل مجاہدہ ہے کہ ہر مسلمان کا اس لیے اکرام کرنا ہے کہ یہ مسلمان ہے. ایک مسلمان کا مقام بیت اللہ سے اونچا ہے, ایک مسلمان کا مقام بیت اللہ سے اونچا ہے, وہ مسلمان کسی بھی درجے کا ہو. اس معاہدے سے فرماتے تھے ہر مسلمان کو عظمت کی نگاہ سے دیکھنے کی مشق کیا کرو, ہر مسلمان کو عظمت کی نگاہ سے دیکھنے کی مشق کیا کرو کہ ایک مسلمان کا مقام بیت اللہ سے اونچا ہے. جب اللہ کے راستے میں نکل کر اجنبی لوگوں کی خدمت کریں گے تو اس سے ہمارے اندر اکرام کی صفت پیدا ہوگی. یہ والدین کے حق کو پہچانے گا, پڑوسی کے حق کو پہچانے گا. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے پڑوسی کے اتنے حقوق بیان کیے, اتنے حقوق بیان کیے کہ آپ فرماتے ہیں کہ جبرائیل نے مجھے اتنی وصیت کی ہے پڑوسی کے بارے میں کہ میں یہ سمجھ بیٹھا کہ اب شاید پڑوسی کو وارث بنا دیں گے, اب شاید پڑوسی کو وارث بنا دیں گے کہ اگر اس کا انتقال ہو تو پڑوسی کو بھی وراثت کا حصہ ملے. کہ اتنے میرے مجھے پڑوسی کے حقوق بتلائے گئے کہ میں سمجھ بیٹھا کہ اب یہ اس کو میرا وارث بنا دیں گے, اتنے پڑوسی کے حقوق بتلائے گئے ہیں. اس لیے میرے دوستو عزیزو, کام کرنے والوں کو چاہیے کہ کام کرنے والوں کا مقام پہچانے, پرانوں کا مقام پہچانے, انتہائی ادب احترام تعظیم ہر ایک کے دل میں ہر ایک کی ہو. خدمت دینے سے کبر پیدا ہوتا ہے اور خدمت کرنے سے تواضع پیدا ہوتی ہے. اللہ کے راستے میں نکل کر ہم خدمت کے ذریعے تواضع پیدا کریں. ہر حق والے کا حق ادا کر دو اور اپنے حق کا مطالبہ چھوڑ دو. جو شخص اپنا حق بندوں سے چاہتا ہے وہ جھگڑے کرتا ہے, جو اپنا حق اللہ سے چاہے گا اللہ تعالیٰ اس کو اس سے بہتر دیں گے جو اس کا بندوں کے پاس رہ گیا ہے. اس لیے میرے دوست سجدو, اپنے حق کا مطالبہ اللہ سے کرو اور بندوں کے حقوق کو ادا کر دو. اس طرح اگر اللہ کے راستے میں نکل کر خدمت کے لیے مشق کریں گے تو ہمارے اندر ایک ایک مسلمان کا اکرام اور اس کا ایک مسلمان کا مقام دلوں میں اترے گا. تو میرے محترم دوست بزرگو, بولے جی پر ایک جنس ہلو, ایک نمبر ہلو اکرام مسلم. বলে যে একরামে মুসলিমের এটা উদ্দেশ্য এটাই হলো, এটাই যে নিজের ভিতরে মুসলমানের একরাম এইভাবে ইসলাম একরাম করার দ্বারা, তাদের খেদমত করার দ্বারা আমার ভিতরে একজন মুসলমানের হক আদায় করার ইস্তেদাদ এবং যোগ্যতা আমার ভিতরে পয়দা হয়ে যায়। মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে অনেক বড় নেকি লেনে বালা নেক আমল করনে বালা অনেক নেকি লইয়া কাল কিয়ামতের ময়দানে অনেকে হাজির হয়ে যাবে, অনেক মানুষ উঠবে যে এত পরিমাণ নেকি তার হবে, পাহাড়ের উপরে রাখলে পাহাড় পর্যন্ত তার নেকির ভারকে সহ্য করতে পারে না, এত নেকি নিয়ে উঠবে। কিন্তু দুনিয়াতে কাউকে অপমান করছে অন্যায়ভাবে, অথবা কাউকে কারোর উপরে জুলুম করছে, কারো হক দাবাইছে এবং কারো টাকা টাকা পয়সা বলে যে এটাকে এসে দাবাই ফেলছে, কারো কারো হক দেয় নাই, নিজে তার হককে রুখে রাখছে, তোমার মেরে মহতরাম দোস্ত কাউকে মারছে, কাউকে গালি দিছে, তো এই সমস্ত দাবিদাররা কাল কেয়ামতের ময়দানে হাজির হবে, আল্লাহ তাআলা ইনসাফ করবেন। আবার যে ওই যে নেক আমলের যে পাহাড় লইয়া উঠছিল বলে যে সে দুনিয়াতে কাউকে মারছে অপমান করছে অথবা কারো হক দাবাইছে, তো বলে যে ভাই কাল কেয়ামতের ময়দানে তারা দাবি জানাবে, আর আল্লাহ তাআলা বলে যে তাদের সমস্ত মাধ্যমে ইনসাফ মধ্যে ইনসাফ করবেন। সেখানে টাকা পয়সা থাকবে না যে টাকা পয়সা দিয়া হক আদায় করে দিবে, বলে যে ওই যে নেকির পাহাড় লইয়া উঠছিল ওই নেকি দ্বারা তাদের হক পরিশোধ করা হবে। তোমার মহতরাম দোস্ত হকদারদের হক দিতে দিতে তার নেকি সব শেষ হয়ে যাবে এবং অন্যের গুনাহের বোঝা তার কাঁধে চাপানো হবে, আর ওই সমস্ত পরের গুনাহের বোঝা নিয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো এই জন্য মেরে মহতরাম দোস্ত বুঝব একরামের নম্বর বড় এক নম্বর, যে এই নম্বরের দ্বারা নিজের ভিতরে প্রত্যেক মুসলমান প্রত্যেক মানুষের হক আদায় করার যোগ্যতা আমার ভিতরে পয়দা হয়ে যায়, এই জন্য আমি অন্যের এই জন্য আমি খেদমত করবো, বলে খেদমতের দ্বারা যে মেরে মহতরাম দোস্ত বুঝব ভিতরে বিনয় পয়দা হয়, আর যখন বিনয় পয়দা হয় খেদমতের দ্বারা তো মেরে মহতরাম দোস্ত অন্যের হক আদায় করা সহজ হয়ে যায়, অন্যের হক আদায় করা যোগ্যতা তার ভিতরে পয়দা হয়ে যায়। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এবং সাহাবা রাজিয়াল্লাহ তাআলা আজমাইন তারা যখন আল্লাহর রাস্তায় চলতেন তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিজেও খেদমতের জিম্মা নিয়ে নিতেন, খেদমতের কোন একটা কাজ নিজের দায়িত্বে নিয়ে নিতেন। বলে যে আলোচনা হয়তো বলে ভাই বকরি কে জবাই করবে, গোস্ত কে বানাবে, আর খানা কে পাকাবে, আগুন কে ধরাবে, তো এক একজন এক একটা নিত। রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলতেন যে আচ্ছা এই খানা পাকাইবার জন্য লাকড়ি জঙ্গল থেকে তালাশ করে আনা, এটা আমার দায়িত্ব রইল, আমি জঙ্গল থেকে লাকড়ি টুকায় নিয়ে আসবো। তো মেরে মহতরাম দোস্ত আল্লাহর রসুল হওয়া সত্ত্বেও কত উঁচা মর্তবা, মেরে মহতরাম দোস্ত বুঝব নিজের জিম্মায় নিজের দায়িত্বে খেদমতের কাজ নিয়ে নিতেছেন। এভাবে ভাই আমরা যখন আল্লাহর রাস্তায় চলবো তো আমরা অন্যের খেদমতের জজ্বা আমার ভিতরে পয়দা হয়, খেদমতের দ্বারা ভিতরে বিনয় পয়দা হয়, আর খেদমত গ্রহণ করার জজ্বা আমার ভিতরে না হয়, বলে সকলে মিলে আমার খেদমত করুক, বলে এটার দ্বারা কি হবে, বলে এটার দ্বারা অহংকার পয়দা হবে। একজন মুসলমান বলে যে তার দাম আল্লাহ তাআলার কাছে খোদার ঘর বাইতুল্লাহর চেয়েও অনেক বেশি দাম আল্লাহ তাআলার কাছে। এই জন্য মেরে মহতরাম দোস্ত বুঝব মুসলমানের হক আদায় হয়ে যায় এইটার যোগ্যতা নিজের ভিতরে পয়দা করার জন্যই আমরা আল্লাহর রাস্তায় একরামে মুসলিমের নামে নম্বরের আমরা মশক করব, অর্থাৎ প্রত্যেকেই একে অপরের খেদমত করব। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ বলে যে যখন এরকম খেদমতের যোগ্যতা ভিতরে পয়দা হবে তো একজন লোক বাড়িতে ফিরে সে মা বাপের কি হক আছে সে হককে আদায় করবে, প্রতিবেশীর কি হক আছে প্রতিবেশীর হককে আদায় করবে, প্রতিবেশীরও হক আছে। বলেন যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম এরশাদ করেছেন বলে যে জিব্রাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বলা বলছেন যে তাদের এত হক আমাকে বলছেন, আমার তো মনে হয়েছে প্রতিবেশীকে বোধ হয় উত্তরাধিকারী সূত্রে যে সম্পদের অধিকারী বানিয়ে দেওয়া হবে। অর্থাৎ একজন মানুষ মারা গেলে যেরকম তার আত্মীয় স্বজনরা তার মালের থেকে অংশ পায় উত্তরাধিকারী সম্পর্ক হিসাবে, বলে যে আমার মনে হয়েছে যে প্রতিবেশীকেও উত্তরাধিকারী না বানিয়ে দেওয়া হয় এবং প্রতিবেশীকেও না তার মালের অংশ দিয়ে দেওয়া হয়। বলে আমার তো এরকম ধারণা হয়েছিল যে এত তাকিদ এত যে আমাকে তাকিদ জিব্রাইল আলাইহিস সালাম প্রতিবেশী সম্পর্কে করছেন। আর মেয়ের মহতরাম দোস্ত বুজুর্গ প্রতিবেশীর হক আছে, এই জন্য এই প্রতিবেশীর হক এটাও সে আদায় করবে যখন তার ভিতরে হক আদায় করার যোগ্যতা তার ভিতরে পয়দা হবে। তো আল্লাহর রাস্তায় চলার মাধ্যমে মেরে মোহতারাম দোস্ত, এখানে আমি খেদমত করে করে অন্যের খেদমত করব যার দ্বারা আমার ভিতরে এই ইস্তেদাদের যোগ্যতা পয়দা হবে। বলে যে বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে যতক্ষণ বাকি থাকে, যতক্ষণ সে কারোর কাছ থেকে খেদমত না নেয়, আবার যে যখন সে মানুষের কাছ থেকে অন্যের কাছ থেকে খেদমত লওয়া শুরু করে, তো আল্লাহর মধ্যে আর তার মধ্যে যে সম্পর্ক ছিল সে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তো এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে আমি খেদমত লেনে বলা হব না, বলে আমি তো খেদমত করনে বলা হয়ে যাব। আল্লাহর রাস্তায় যখন চলতেছি তো আল্লাহর রাস্তায় খেদমত করার অভ্যাস নিজের ভিতরে পয়দা করব, এইটার মস্ক আমি করব। ভাই আমাদের মধ্যে যে কেউ আছে তাদের খেদমত করব, এটার দ্বারা আমার ভিতরে বিনয় পয়দা হবে, তাওয়াজ্জু পয়দা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হযরত আকসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলেছেন আকসাম তুমি তোমার পরিচিত লোকের সঙ্গে বাইর হয়ো না, বরং অপরিচিত লোকদের সঙ্গে বাইর হও, তোমার কওমের লোকের সঙ্গে তুমি আল্লাহর রাস্তায় যাইও না, বরং তুমি অন্য কওমের লোকদের সঙ্গে অপরিচিতের সঙ্গে তুমি যাও, তো তোমার আখলাক সুন্দর হয়ে যাবে, তোমার আখলাক সুন্দর থেকে সুন্দর হবে, তোমার চারিত্রিক গুণাবলী তোমার ভিতরে পয়দা হবে। তো এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহর রাস্তায় যাওয়া শুধু পরিচিত পরিচিত লোকদের সঙ্গে নয়, বলে যে অপরিচিতের সঙ্গে যখন যাব, তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ নিজের তবিয়তের বিপরীত অনেক কিছু সহ্য করতে হবে। তো এই সমস্ত জিনিসের দ্বারা আমার সহ্য ক্ষমতা বাড়বে, আর আমি একরাম করব, এরকম ভাবেও এরকম অবস্থাও একরাম করব, তোমার আমার আখলাক সুন্দর থেকে সুন্দর হইতে থাকবে। তো এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ যখন আল্লাহর রাস্তায় যাব, তো আল্লাহর রাস্তায় শুধু নিজের পরিচিত লোকদের সঙ্গে নয়, মানে অপরিচিত লোকদের সঙ্গেও আমরা আল্লাহর রাস্তায় বাইর হই, তো ওইটার দ্বারা কি হবে, মানে আমাদের আখলাক সুন্দর থেকে সুন্দর হইতে থাকবে। হর আমল আল্লাহ কে রাজা কে লিয়ে কিয়া জায়ে, ইহি আমল কি রূহ হ্যায়, ইসলিয়ে কে জো আমল আল্লাহ কে গায়র কে লিয়ে হোগা ওয়া আমল জাহান্নাম মে লে জায়েগা। হাদিস মে আতা হ্যায় আদনা রিয়া ভি শিরক হ্যায়, ইসলিয়ে আল্লাহ সে রো রো কর ইখলাস কো মাঙ্গনা হ্যায়। এক হ্যায় ইখলাস, এক হ্যায় ইস্তিখলাস। ইস্তিখলাস ইয়ে হ্যায় কে ইস কাম কে হি হোকর রহো, ইস কাম মে খাস তৌর পর নিকলনে কে জমানে মে ইস কাম কে আলাওয়া কিসি ওর কাম মে না লাগনা, یہی استخلاص ہے۔ میرے دوست بزرگ عزیزو، یہ ایسا راستہ ہے، اس راستے میں نکل کر جس عمل کو بھی کیا جائے گا اس عمل کی عظمت اور اس عمل کا اثر دلوں پر ہوگا۔ اللہ کے راستے میں نکل کر اگر دنیا کی باتیں کی تو پہلے زیادہ دنیا کی محبت پیدا ہوگی، اللہ کے راستے میں نکل اگر تجارت کی باتیں کرو گے تو تجارت کا فکر ہدایت سے زیادہ بڑھے گا۔ اس راستے میں نکل کر جتنا عمل میں یکسو رہیں گے، ہمارے اندر اعمال کی قیمت اور اعمال کی حیثیت دلوں میں پیدا ہوگی۔ ہر سماتے تھے اللہ کے راستے میں نکل کر اگر دنیا کی باتیں کرے گا پہلے سے زیادہ دنیا کی محبت لے کر لوٹے گا، بلکہ اس راستے میں نکل کر تجارت کرنا تو دور کی بات ہے، تجارت کی بات بھی نہیں کرنی ہے۔ عمر رضی اللہ عنہ نے فرمایا کہ ایک آدمی اللہ کے راستے میں نکلتا ہے اللہ کے کلمے کو بلند کرنے کے لیے، اس کے دین کو پھیلانے کے لیے، پھر اسے اللہ کے راستے میں نکلنے کے زمانے میں ایک چھوٹی سی تجارت کا موقع مل جاتا ہے، اور کوئی چیز خرید لیتا ہے یا بیچ دیتا ہے اور اس سے کچھ نفع کما لیتا ہے، آگے بڑھ کر اللہ کے راستے میں دشمن سے مقابلے میں شہید کر دیا جاتا ہے۔ حضرت عمر نے فرمایا یہ اللہ کے یہاں شہید نہیں ہے، یہ اللہ کے یہاں شہید نہیں ہے۔ لوگوں نے کہا مومنین کیوں آپ انکار فرما رہے؟ فرمایا کہ اس نے اللہ کے راستے میں نکلنے کے زمانے میں تجارت کی ہے، اور وہ تجارتی مال اس کی سواری پر رکھا ہوا ہے، وہ کمایا ہوا مال اس کی سواری پر رکھا ہوا ہے۔ یہ اللہ کے راستے میں شہید تو کیا گیا ہے، لیکن یہ شہید نہیں کہلائے گا، یہ اللہ کے راستے میں قتل کیا گیا ہے۔ دعا کرو اللہ اس کو اپنے فضل سے جنت میں داخل کر لے، ورنہ یہ آدمی شہید نہیں ہو سکتا۔ یعنی اللہ کے راستے میں شہید ہونے والے کے بارے میں حضرت عمر فرما رہے ہیں کہ تمہیں نہیں معلوم کہ اسے نکلنے کے زمانے میں تجارت کی ہے۔ میں عرض کر رہا یہ ایسا نازک کام ہے، حالانکہ قرآن میں ہے کہ حج کے ساتھ تجارت کر سکتے ہیں، لیس علیکم جناح ان تبتغوا فضلا من ربکم، کہ تجارت حج کے ساتھ کر سکتے ہیں، کوئی حرج نہیں ہے۔ یہ راستہ اتنا نازک ہے, یہ ہجرت ہے, یہ اللہ کے دین کو دنیا میں قائم کرنے کے لیے نقل حرکت ہے, یہ دین کو احیاء کے لیے اپنے وطن کا چھوڑنا ہے, یہ کام اتنا نازک ہے کہ اگر اس کام کے ساتھ کسی اور کام کو نکلنے کے زمانے میں اس کام کے ساتھ شریک کیا گیا کسی اور کام کو, تو حضرت فرماتے ہیں کہ اللہ کے یہاں شہید نہیں کہلائے گا. میرے دوستو عزیزو, آپ جانتے ہیں شہید کا درجہ کتنا اونچا ہے, لیکن اس کے باوجود حضرت نے یہ فرما دیا کہ تم اس کو شہید مت کہو, کہو اللہ کے راستے میں قتل کر دیا گیا ہے, اللہ اس کو اپنے فضل سے جنت میں داخل فرما لے. میں نے یہ واقعہ اس لیے سنایا ہے تاکہ معلوم ہو کہ استخلاص کیا ہے. اس لیے میرے دوستو عزیزو, ہر عمل اللہ کی رضا کے لیے کیجو, اور اس کام میں نکلنے کے زمانے میں اس کام کے علاوہ کسی اور کام میں مت لگیو, نہ دنیا کا کوئی کام کیا جائے نہ دنیا کی کوئی بات کی جائے. اس طرح ہمیں اللہ کے راستے میں اسی عمل میں انہیں عمل کے اندر اپنے آپ کو یکسو رکھنا ہے. اللہ کے راستے میں نکلنے کے فضائل خوب بیان کرو. دیکھو اللہ کے راستے میں نکلنے کے فضائل اس لیے بیان کیے گئے ہیں, یہ بات حق ہے, یہ بات حق ہے. اللہ کے راستے میں نکل کر عمل کرنا حرمین کی عبادت سے بدرجہ افضل ہے, بلکہ پوری زندگی کی عبادت حجر اسود اور بیت اللہ کے دروازے کے درمیان ملتزم پر پوری زندگی کی عبادت سے اللہ کے راستے میں نکل کر عمل کرنا افضل ہے. اس کی وجہ یہ ہے کہ اعمال کا تعلیہ اللہ نے دعوت میں رکھا ہے. عمل سے عمل جب زندہ ہوگا, جب امت عمل کو لے کر پھرے, حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو متحرک بنایا تھا. اس لیے مدینہ منورہ میں رہ کر عمل کی فضیلت نہیں ہے, جو اللہ کے راستے میں نکل کر عمل کی فضیلت ہے. اور آپ نے فرمایا اپنے صحابہ سے کہ میرے قبر, میرے منبر اور گھر کے درمیان کا حصہ جنت کی کیاری ہے, یہ آپ نے فرمایا ہوا ہے. لیکن صحابہ نے پوچھا کہ رسول اللہ, ہم اللہ کے راستے میں بھی رات کو نکلیں یا صبح نکل جائیں؟ آپ نے یہ نہیں فرمایا کہ رات یہاں گزارو جنت کے باغ میں, بلکہ فرمایا کیا تم رات کو ہی اللہ کے راستے میں نکل کر جنت کے باغوں میں رات گزارنا نہیں چاہتے؟ میرے دوست عزیزو, جو اللہ کے راستے میں ہے وہ جنت کے باغوں میں ہے, ہمیں اس کا یقین ہو, ہمیں اس کا یقین ہو. اور یہ بات یاد رکھو, اللہ کے راستے میں نکل کر عمل کی فضیلت حرمین کی عبادت سے بدرجہ افضل ہے, کہ اللہ نے قرآن میں صاف فرما دیا وفضل اللہ المجاہدین علی القاعدین اجرا عظیما, اللہ کے راستے میں نکل کر عمل کرنے والوں کی فضیلت بیٹھ کر عمل کرنے والوں سے بدرجہ افضل ہے. جب مدینہ منورہ میں رہ کر عمل کرنے والوں سے اونچی فضیلت اللہ کے راستے میں نکل کر عمل کی ہے, تو ہماری اپنی بستی میں کیا حیثیت رہ گئی؟ اسے میرے دوستو عزیزو, اللہ کے راستے میں صحابہ والے جذبے سے, صحابہ والے احتساب سے اور صحابہ والے طریقے اور مزاج سے ہمیں اللہ کے راستے میں دین کو لے کر پھرنا ہے. اللہ کے راستے کے فضائل خوب بیان کرو. میرے محترم دوستو, بزرگ پڑھیں اور یہ اخلاص, اخلاص من ہو لو نیت کے صحیح کرا, اللہ کے راضی کرار نیت کری, ہر کاجر مدے اللہ کے راضی کرار نیت کری, کارن سامان্য ریاو ایٹا شرک بلا ہوئیছে, আর শিরক মানুষকে দোযখের মধ্যে নিয়ে যাবে. শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না. শিরক হলো আল্লাহ ছাড়া আর কারো উদ্দেশ্য করছে, আর কোন উদ্দেশ্য করছে? মেরে মহতরম দোস্তা বুঝবো, হর কাজের মধ্যে শুধুমাত্র আল্লাহকে রাজি করারই উদ্দেশ্য করবে, এটা কি ইখলাস বলা হয়? এক হলো এই ইখলাস, আর এক হলো মেরে মহতরম দোস্তা বুঝবো ইস্তিখলাস. এই কাজের মধ্যে ইস্তিখলাসও হওয়া চাই. ইস্তিখলাস মানে বলে যে এই কাজই করব, আর কোনো কাজ নয়, এই কাজের সঙ্গে আর কোনো কাজ না মিলাই, বলে শুধু খালিস ভাবে এই কাজই করি আমি. আমি যখন আল্লাহর রাস্তায় বাইর হইতেছি, তো এই আল্লাহর রাস্তায় বাইর হওয়ার জমানায় আর কোনো কাজ আমি করব না, দুনিয়ার কোনো কথা বলব না, দুনিয়ার কোনো কাজ করব না, আমি শুধু এই কাজই করব. মেরে মহতরম দোস্তা বুঝবো ইস্তিখলাসও জরুরি, যে এই ইস্তিখলাস যখন হাসিল হবে তখন এই কাজের যে যে ফায়দা সে ফায়দা আমরা হাসিল করতে পারবো. আমরা আল্লাহর রাস্তায় বের হয়ে দুনিয়ার কোনো কথা অথবা দুনিয়ার কোনো কাজ আমরা না করি. হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহু বলে যে জিহাদের সময় একজন লোক আল্লাহর রাস্তায় মারা গেল, শহীদ হয়ে গেল, লোকেরা শহীদ বলতে লাগলো. হযরত উমর বলেন যে তোমরা তাকে শহীদ বলে না, কারণ তার উটের পিঠের মধ্যে বলে যে তার যে ব্যাগ রয়েছে সেটার মধ্যে তার ব্যবসার মুনাফার টাকা রয়ে গেছে, সে তো আল্লাহর রাস্তায় বাইর হয়েছিল, বাইর হয়ে মাঝখানে ব্যবসাও করছিল, ব্যবসা করে কিছু মুনাফাও কামাইছিল, তো সে তো ব্যবসা করছে, শুধু আল্লাহর রাস্তায় বের হয় নাই, সে আল্লাহ তাআলার কাছে শহীদ হবে না। আর তার জন্য দোয়া করো যে আল্লাহ তাআলা আপন ফজল এবং মেহরবানি দ্বারা তাকে যেন জান্নাতে দাখিল করে দেয়। তো এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝবো বলে যে আল্লাহর রাস্তায় শহীদকে বলে যে সে যে কিনা শুধুমাত্র আল্লাহকে রাজি করা এবং আল্লাহর কালিমাকে দুনিয়াতে বুলন্দ করা একটাই উদ্দেশ্য নিয়ে বেরিয়েছে, একটাই সে কাজ করছে। এই জন্য যখন আমরা আল্লাহর রাস্তায় চলি বলে ভাই আল্লাহর রাস্তায় চলা তো বহুত উঁচা আমল, বহুত উঁচা আমল, বহুত উঁচা আমল, বলে যে এত বড় উঁচা আমল বলে হারাম শরীফে মেরে মহতরম দোস্তরা বুজুর্গ বৈশা ইবাদত করার চেয়ে অনেক বেশি আজর সওয়াব রাখে আল্লাহর রাস্তার আমল। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন কি যারা আল্লাহর রাস্তায় চলে তাদের এবং সেখানে আমল করে তারা যারা ঘরে বসে আমল করতেছে তাদের চেয়ে অনেক অনেক গুণে বেশি উত্তম তারা বদলা তাদেরকে আল্লাহ তাআলা দিবেন। তো এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে আল্লাহর রাস্তায় বের হয়ে আর কোনো কাজ না করা, কোনো ব্যবসাও করবো না এবং কোনো ব্যবসার কথাও আলোচনা করব না। আমরা তো অনেক সময় এখন তো এরকম হয়ে গেছে এই জন্য ফায়দাও আমরা কম পাইতেছি যে আল্লাহর রাস্তায় বের হয়ে আমরা দুনিয়ার কথাবার্তা বলি, ব্যবসার কথাবার্তা বলি, সঙ্গে ফোন আছে ওইটা দিয়া ব্যবসাও করতে থাকি, আর এদিকে আমরা তবলিগে জমাতেও চলতে থাকি। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ এই কাজের দ্বারা ফায়দা তো তখনই হবে, এই কাজের দ্বারা যে আল্লাহ তাআলার ওয়াদা সেটা তো তখনই পাওয়া যাবে যখন কিনা আমরা ইস্তিখলাসের সঙ্গে শুধু এই কাজের জন্যই আর কোনো কাজ আমি করব না, এই জমানাটুকু শুধু এই কাজের জন্যই আমি বাইর করছি। কাজে এখানে আমি না দুনিয়ার কোনো কথা আলোচনা করব আর না দুনিয়ার কোনো কাজ আমি করব, এরকম ইস্তিখলাসের সঙ্গে আল্লাহর রাস্তায় চলতে থাকি এবং আল্লাহর রাস্তায় চলার ফজিলতকে এবং এটাকে আমরা চিন্তা করি যে আল্লাহর রাস্তায় চলার ফজিলত কত বেশি। মানে আল্লাহর রাস্তায় একটা আমল করা ঘরে বসে 70 বছর আমল করার চেয়ে বরং তার চেয়েও বেশি আমল করার চেয়েও অনেক বেশি। বলে যে একজন লোক একেবারে হজরে আসওয়াদ খোদার ঘরের দরজার মাঝখানে যে মুনতাজাম বলে যে যেখানে দোয়া কবুল হয়ে যায় যেখানে আমল অনেক বেশি দামি বলে ওইখানে আমল করার চেয়েও বলে যে আল্লাহর রাস্তায় আমল করা এর দাম অনেক বেশি। মদিনায় বসে আমল করার চেয়েও বলে যে আল্লাহর রাস্তায় বের হইয়া মেহনত করা আমল করা বলে এটার দাম ওইটা মদিনায় বসে আমল করার চেয়েও বেশি। এই জন্যই মেরে মহতরম দোস্ত সাহাবারা তো মদিনা থেকে বের হইয়া আল্লাহর রাস্তায় চলছেন। এই জন্য মেরে মহতরম আল্লাহর রাস্তায় চলবো যে এই রাস্তায় চলার মধ্যে আমাদের ইস্তিখলাস হওয়া চাই, শুধু এই কাজের জন্যই আমি চলতেছি, আর ইখলাস হওয়া চাই যে আমি আল্লাহকে রাজি করার জন্য চলতেছি, আর কোনো উদ্দেশ্য আমার নাই, একটাই আমার উদ্দেশ্য। এই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ বলে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তারা আল্লাহর রাস্তায় এইভাবেই তারা চলতেন যে তারা এই রাস্তার মধ্যে শুধুমাত্র এই রাস্তারই আজর ও সওয়াবের কথা চিন্তা করে এই রাস্তাই তারা এই রাস্তার জন্যই হয়ে তারা চলতেন, দুনিয়ার কোনো কাজের মধ্যে তারা লাগতেন। যা যা হো সকে আল্লাহকে রাস্তে মে পেদল চলো। সবসে জিয়াদা আল্লাহ কে গুসে কো ঠান্ডা করনে ওয়ালে দুই আমল হ্যায়, এক মসজিদো কা আমাল সে আবাদ রাখনা আর এক আল্লাহ কে রাস্তে মে পেদল চলনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত উসামা কো রওনা করনে কে লিয়ে মদিনা সে বাহার পেদল নিকলে। হযরত উসামা নে আয়াত কিয়া ইয়া তো আপ সওয়ার হো জায়েগা না মে নিচে উতরতা হুঁ। ফরমায়া এ উসামা আবু বকর কে কিয়া নুকসান হ্যায় আল্লাহ কে রাস্তে মে জিন কদম পেদল চলনে সে আগর জাহান্নাম কি আগ হারাম কর দি যায়। মেরে দোস্তো ইয়কিন রাখো, ইয়কিন রাখো, ইয়কিন রাখো, আল্লাহ কে রাস্তে মে পেদল চলনা জাহান্নাম কি আগ কো ইয়কিনন হারাম কর দেগা। আল্লাহ কে রাস্তে মে পেদল চলকে জো গুবার উড়তা হ্যায় ওর জাহান্নাম কা ধোঁয়া এক মুমিন কে পেট মে জমা নহীঁ কিয়ে যা সকতে। আল্লাহ কে রাস্তে মে চলকর জো গুবার উড়েগা ও জন্নত মে হ্যায় জিন্নত কে হুসন কো বড়ানে কে লিয়ে বতৌর ফোটো কে ইস্তেমাল কিয়া জায়েগা। পেদল চলনে কে ফজাইল খুব বয়ান করো, কুরআন নে ভি পেদল কো মুকদ্দম কিয়া হ্যায় সওয়ারি পর। আযিন ফিল নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। কে ইব্রাহিম এলান করো লোকো মে হজ কা কে লোক পেদল চল কর আয়েঙ্গে, মশাক উন ও উটনিয়ো পর ভি সওয়ার হো কর আয়েঙ্গে। ইসলিয়ে মেরি আজাব সে ইয়ে হ্যায় কে জাহাঁ তক হো সকে গাঁও গাঁও বস্তি বস্তি পেদল চলো, আল্লাহ তাআলা কো ইয়ে আদাব বহুত জ্যাদা পসন্দ হ্যায়। ইসসে ইনশাআল্লাহ جہاں جہاں سے ہماری جماعتیں ہمارے دعوت کرتی ہوئی گزریں گی اللہ رب العزت وہاں اسلامی اللہ رب وہاں اسلامی فضائیں قائم فرما دیں گے, وہاں دینی فضائیں قائم فرمائیں گے. جہاں جہاں سے ہماری جماعتیں ہمارے دعوت کرتی ہوئی گزریں گی اللہ رب العزت وہاں اسلامی آبادیاں پیدا فرمائیں گے, اسلامی آبادیاں قائم فرمائیں گے. جہاں جہاں سے ہماری جماعتیں اعمال کرتی ہوئی گزریں گی اللہ رب العزت وہاں ہدایت کی فضائیں قائم فرمائیں گے. یہ اللہ کا وعدہ ہے اور یہ یقینی بات ہے. اس لیے میرے دوست عزیزوں, پیدل چلو جہاں تک ہو سکے اور ہماری دعوت کرتے ہوئے چلو, کیونکہ اللہ رب العزت نے ہماری دعوت میں یقین اور ماحول کی تبدیلی رکھی ہے. اللہ کے راستے میں نکل رہے ہو, ہر فرد کو دعوت دیتے ہوئے جاؤ. دیکھو سب سے اہم کام اللہ کے راستے میں نکل کر ہر فرد کو دعوت دینا ہے. مولانا الیاس صاحب فرماتے تھے, نئے سے نئے آدمی کو دعوت دینا میرے نزدیک اتنا ضروری ہے کہ اگر کوئی شخص نفل نماز میں مشغول ہے اور کوئی نیا آدمی آ جائے, اس کو چاہیے اپنی نفل نماز توڑ کر پہلے اس نئے آدمی کو دعوت دے, بعد نماز اپنی پوری کر لے. دیکھو میں بہت ضروری بات عرض کر رہا, ایک آدمی اگر نفل نماز میں مشغول ہے اور کوئی نیا آدمی آ جائے اور دعوت کی بات اور دین کی بات سے کان میں نہیں پڑی اور واپس جانے لگے, تو اس کو چاہیے کہ نماز توڑ کر پہلے اس کو دعوت دے, پھر بھی نماز کو دوہرا لے. ہمارے اثرات کے ملفوظات میں چھپا ہوا ہے, ہمارے اثرات کے ملفوظات خوب پڑھا کرو, اس سے ہمارے دل میں کام کی اہمیت اور دعوت کی عظمت پیدا ہوگی. انفرادی دعوت ہی اصل ہے. فرد کے پاس بے چین ہو کر جانا یہی اصل سنت ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے سفر ہجرت میں دعوت دی ایک فرد کو, بلکہ آپ نے سفر ہجرت میں وہ راستے اختیار کیا جس میں خطرناک ڈاکو رہتے تھے, آپ نے ان ڈاکوؤں کو سفر میں دعوت دی, دونوں نے اسلام قبول کیا اور آپ نے ان کو مدینہ منورہ آنے کے لیے فرمایا. آپ کا انفرادی دعوت دینے کے بہت واقعات ہیں. حکم بن کیسان کو آپ دعوت دیتے رہے یہاں تک کہ آپ تھک گئے, حکم بن کیسان اسلام سے انکار کرتے رہے. حضرت عمر نے فرمایا کہ یا رسول اللہ اجازت دیجیے میں اسے قدر کر دوں, یہ اسلام کبھی نہیں لائے گا. آپ حضرت عمر کی بات کی طرف کوئی توجہ نہیں فرمائی, آپ دعوت دیتے رہے یہاں تک حکم بن کیسان اسلام میں داخل ہو گئے. آج میں اے عمر, اگر میں تیری بات سن لیتا اور تیری بات مان لیتا تو حکم بن کیسان جہنم میں جاتا. میرے دوستو بزرگ عزیزوں, یہ کام صحابہ کے جذبے اور محمد صلی اللہ علیہ وسلم کے جذبے سے ہوگا. ہم ہر فرد کو دعوت دیں, ہر فرد سے بے چین ہو کر ملاقات کریں, اللہ کرے ہماری بے چینی پر آوے گا. اس لیے کہ اللہ کا دستور ہے, اللہ تعالیٰ قوموں کو جو ہدایت دیتے تھے وہ انبیاء علیہ السلام کے صبر اور تکلیفوں پر دیتے تھے. ہمارا کام پروگرام کرنا نہیں ہے, ہمارا کام بے چین ہو کر ایک ایک ایمان والے کے پاس جانا ہے, ایک ایک کو دعوت دینا ہے. اس طرح انشاءاللہ محنت کریں گے, اللہ رب العزت اس محنت پر عام ہدایت کے فیصلے فرمائیں گے. تو میں نے عرض کیا کہ افرائے دعوت کا بہت اہتمام کرو. آپ سواری میں ہیں یا پیدل چل رہے ہیں, جس سے بھی ملاقات کرو سلام پہل کرو کہ سلام پہل کرنے والا افضل ہے. حدیث میں آتا ہے, جان پہچان کی وجہ سے سلام کرنا قیامت کی نشانیوں میں سے ہے. اس لیے ہر ایک کو سلام کرو اور سلام پہل کرو, اور دعوت ہر فرد کو دو اور دعوت دے کر اپنے ماحول میں آنے پر آمادہ کرو. میں شروع سے کہہ رہا ہوں کہ دعوت دے کر عمل کے ماحول میں لانا اصل ہے. دعوت ہے ہی ماحول میں لانے کے لیے, بات پہنچانا تبلیغ نہیں ہے. ماحول میں لانے کے لیے, ماحول میں لانے کے لیے تیار کرنا, یہ دل میں اترنے کا اصل سبب ہے. اس لیے میں عرض کر رہا ہوں کہ اللہ کے راستے میں جتنے نکل رہے ہیں یہ افرائی دعوت کا خوب اہتمام کریں. سواری میں جا رہے ہیں یا پیدل, ہر فرد کو دعوت دیں. سواری میں اجتماعی تعلیم مشکل ہوتی ہے. تعلیم کا مطلب صرف کتاب پڑھنا نہیں ہے, سیکھنا سکھانا بھی تعلیم ہے. اپنے ساتھی کے ساتھ بیٹھے ہو تو انفرادی دعوت دو یا سیکھنا سکھانا کرو, اجنبی لوگوں کے ساتھ بیٹھے ہو تو ان سے ملاقات کرو, انہیں مانوس کرو, تھوڑا بہت راستے میں اکرام بھی کرو. اکرام سب سے بڑی حکمت ہے, اور دعوت دے کر انہیں دین پر آمادہ کرو. اور ہر فرد کو داعی بناؤ, یہ سب سے ضروری کام ہے. ہر فرد کو دعوت دینے والا بناؤ, کسی کو بھی دعوت بات کر کے صرف دین کی سمجھا کر نہ چھوڑ دو, بلکہ اس کو اس کی ذمہ داری بتلاؤ کہ تیرے ذمہ پوری امت ہے, ہر ایک امتی کو ہدایت پر لانا اور کوشش کرنا تیری ذمہ داری ہے. اس طرح ہمیں ہر فرد کو دعوت دے کر داعی بنانا ہے. میرے محترم دوست اللہ راستہ بیرے جیتی, اللہ راستہ جیتی چیشا کری جو بیشی چیشی আমরা পায়দল চলার জন্য কোশিশ করি, যে আমরা যেন আল্লাহর রাস্তায় পায়দল চলি। কারণ আল্লাহর রাস্তায় পায়দল চলা বলে যে ধুলাবালি আল্লাহর রাস্তায় পায়দল চলার দ্বারা উড়বে, যে নাক দিয়া ওই ধুলাবালি পেটে যাবে, ওই পেটের মধ্যে জাহান্নামের ধোঁয়া আর আল্লাহর রাস্তার ধোঁয়া একত্র হবে না। এমনি ভাবে মেরে মহতরাম দোস্তা বুঝুক, আল্লাহর রাস্তায় যখন চলব যে ধুলাবালি লাগবে, যে ধুলাবালি উড়বে, এগুলি জান্নাতের মধ্যে জান্নাতিদের সৌন্দর্য বর্ধনের জন্য পাউডার হিসাবে ব্যবহার করা হবে। তো এই জন্য মেরে মহতরাম দোস্তা বুঝুক, যত পারা যায় আল্লাহর রাস্তায় যতখানি সম্ভব হয় আমরা আল্লাহর রাস্তায় চলি, আল্লাহর রাস্তায় পায়দল চলি, পায়ে হাঁটি। আর মেরে মহতরাম দোস্তা বুঝুক, যদি এরকম ভাবে সওয়ারিতেও চলি তাহলেও কোনো অসুবিধা নাই, বাকি চেষ্টা আমরা এটা করব যাতে কিনা আমরা আল্লাহর রাস্তায় বেশি চেয়ে বেশি পায়দল চলতে পারি। আর ভাই, এই চলার পথে কাউকে আমরা এরকম ভাবে ছোট মনে করব না যে একে তো দাওয়াত দেওয়া যায় না, বরং আমরা তো প্রত্যেককেই দাওয়াত দিব এবং প্রত্যেককেই আমরা দাওয়াত দিব আল্লাহর রাস্তায় চলার জমানায়। রসুল্লাহ সাল্লাহ ইসলাম কাউকে নিজের দাওয়াতের থেকে ছোট মনে করতেন না, বলে একে তো দাওয়াত দেওয়া আমার জন্য সাজে না। তো মানে যে হিজরতের সময় যখন রসুল্লাহ ইসলাম পথ চলতেছিলেন, তো ওই রাস্তায় একে তৈয়ার করলেন, অবলম্বন করলেন, যেই রাস্তায় কিনা বলে যে দুই ডাকু ছিল তাদেরকে দাওয়াত দিবার জন্য ওই রাস্তা অবলম্বন করলেন, আর ওই রাস্তায় তাদেরকে দাওয়াত দিলেন এবং তারাও ইসলামের মধ্যে দাখিল হয়ে গেল। এই জন্য মেরে মহতরম দোস্ত বলেন যে আমরা আল্লাহর রাস্তায় যখন চলব তখন আমরা এই আল্লাহর রাস্তায় চলার জমানায় দাওয়াতের খুব এহতিমাম করব, প্রত্যেককে আমরা দাওয়াত দিব এবং প্রত্যেককে নিজের মাহল এবং নিজের পরিবেশের মধ্যে আসার জন্য আমরা দাওয়াত দিব। উনি বলেন যে আগে যেরকম আমি শুরুতে বলছি, বলে ভাই মসজিদে যেমন মাহল এবং পরিবেশ আছে সেখানে আসার জন্য আমরা তাকে দাওয়াত দিব, এমনি ভাবে যদি আমরা সওয়ারিতে চলতে থাকি তো সেখানেও আমরা এরকম ভাবে মেরে মহতরম দোস্ত আমলের সঙ্গে চলব, গাফলতের সঙ্গে চলব না, এদিক সেদিক তামাশা দেখতে দেখতে চলব না, বরং ওইখানেও আমরা এরকম ভাবে দাওয়াতের আমল করব। ভাই যার কাছে বসছি তাকে দাওয়াত দিই, যদি অপরিচিত হয় তো একটুখানি তাকে একরাম করি, আর সব সময় কাউকে দাওয়াত দিবার আগে আমি আগে সালাম দিব, সে সালাম দিবার আগে আমি তাকে সালাম দিব, সালামের মধ্যে আমি আগে থাকব, এরকম অপেক্ষা না করি বলে ও সালাম দিবে আমি সালামে জবাব দিব, বলে না আমি আগে বেড়ে সালাম দিব। এই জন্য বলে যে প্রথম তো আগে বেড়ে সালাম দিব, তারপরে আমি তাকে দাওয়াত দিব। বলে যে এরকম ভাবে যদি কোনো সবারিতে ট্রেনে হোক বাসে হোক যে কোনো জায়গায় আমরা বসি, সেখানে পাশে হয়তো এরকম ভাবে নিজেদের সাথে একত্রে বসার সুযোগ হয় না, কাজে সেখানে তালিম করার হয়তো সুযোগ হবে না, সেই জন্য ওই সমস্ত জায়গার মধ্যেও যেখানে তালিম করার সুযোগ হয় না সেখানে আমরা এরকম ভাবে দাওয়াত দিই, যে আমার পাশে বসে তার সঙ্গে আলাপ করি, কথা বলি, সালাম দিই এবং যদি পারিতে একটু একরাম করি। আর এই একরাম সবচেয়ে বড় হিকমত দাওয়াত দিবার, বলে যে যখন মানুষকে একরাম করে তো মানুষ আপনি দাওয়াত শোনার জন্য তৈয়ার হয়ে যায়, কথা শোনার জন্য তৈয়ার হয়ে যায়। এই জন্য একরাম যদি সম্ভব হয় তো একটু একরামও করি, তেমনি ভাবে সালাম দিব, একরাম করব এবং তাকে দাওয়াত দিব, দাওয়াতের কথা তাকে শুনাইব। আর যদি এরকম ভাবে সুযোগ হয় তো মেরে মহতরম দোস্তা বুঝব, বলে যে কোনো জায়গায় যদি সুযোগ হয় তো তালিমও করব, আর যদি সুযোগ না হয় তো দাওয়াত তো অবশ্যই দিব। আর এই দাওয়াত দেওয়ার মধ্যে কাউকে ছাড়ব না, প্রত্যেককেই আমরা দাওয়াত দিব, যাকে পাই তাকে দাওয়াত দিব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাকিম ইবনে কাইসান কে দাওয়াত দিতেছেন, আবার যে দাওয়াত দিতে দিতে হুজুর ক্লান্ত হয়ে যেতেছেন কিন্তু সে ইসলাম কবুল করতেছে না, আর তোমার রাজিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ছাড়েন, এই লোক ইসলাম কবুল করবে না, আমাকে সুযোগ দেন, আমি তার গর্দান উড়াইয়া দিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের কথার দিকে ভ্রুক্ষেপ করতেছিলেন না, তাকে দাওয়াত দিতেই থাকলেন, দিতেই থাকলেন, শেষ পর্যন্ত সে ইসলাম কবুল করল। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে যে ওমর দেখো তোমার কথার উপরে যদি আমি আমল করতাম তাইলে সে দোযখে যেত, আবার যে এখন সে ইসলাম কবুল করে জান্নাতে দাখিল হবে। তো এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝুক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দাওয়াত দিতে নিজেকে মানে নিজের দাওয়াতের জন্য কাউকে হেয় মনে করতেন না, ছোট মনে করতেন না, প্রত্যেককেই দাওয়াত দিতেন, প্রত্যেককেই দাওয়াত দিতেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে, সাহাবাদের জিন্দগির মধ্যে আমরা যদি আমাদের এই কামকে তালাশ করি তো এই সব জিনিস ওখানে পাওয়া যাবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিতেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে দাওয়াত দিতেন। امیر کی ہدایت کے ساتھ چلیں۔ دیکھو میرے دوست عزیزو، اطاعت ہی اصل اجتماعیت کی بنیاد ہے۔ اگر اطاعت نہیں ہے تو پھر اجتماعیت نہیں ہے۔ شیطان وہ ساتھ لگا ہوا ہے، شیطان کا کام ہی صرف یہ ہے کہ کسی طرح ان کے درمیان تفریق پیدا کرو۔ میرے دوست عزیزو، اجتماعیت اطاعت کے بغیر ممکن نہیں ہے، اجتماعی اطاعت کے بغیر ممکن نہیں ہے۔ اس لیے امیر کی اطاعت کے ساتھ چلو، جس طرح کام کرنے کے لیے کہا جائے اس طرح کام کرو۔ جب تک امیر تمہیں کفر کا حکم نہ کرے یا نماز چھوڑنے کا حکم نہ کرے، اس کی اطاعت تمہارے ذمہ لازم ہے۔ امیر کی اطاعت سے ہی تربیت ہوگی اور امیر کی اطاعت سے ہی اجتماعیت ہوگی۔ اللہ کی ساری غیبی نصرتیں اجتماعیت پر موقوف ہیں۔ حضرت فرماتے تھے، تمہاری نمازیں، ذکر و تلاوت چاہے عرش تک پہنچ جائے، لیکن جب تک آپس کی اجتماعیت نہ ہوگی اللہ کی مدد نازل نہ ہوگی۔ جتنے امتر حالات ہیں وہ کام کرنے والوں کی تفریق اور ان کے تفرق کی وجہ سے ہیں، اور ان کی اجتماعیت اطاعت کے بغیر ممکن نہیں ہے۔ ساتھی کو چاہیے کہ اپنی رائے امیر کے سامنے پیش کر دے، اس کے بعد جو بات کہی جائے اس پر اپنی رائے کو ختم کر دے، اسی سے اجتماعیت باقی رہے گی۔ ورنہ شیطان تفریق اس لیے پیدا کرے گا کہ میری رائے یہ نہیں ہے، اپنی رائے پر اصرار مت کرو۔ حضرت عمر فرماتے تھے رضی اللہ عنہ، اگر تم رائے پر اڑو گے تو سنتوں کے دشمن ہو جاؤ گے، اگر تم رائے پر اصرار کرو گے تو سنتوں کے دشمن ہو جاؤ گے۔ حضرت عمر کا قول ہے کہ اپنی رائے پر اصرار مت کرو ورنہ تم سنتوں کے دشمن ہو جاؤ گے۔ اس کا مطلب یہ تھا کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کے طریقوں کی طرف جب بلایا جائے، جب آپ کے طریقوں کی طرف دعوت دی جائے تو پھر اس کو اجتماعی کے ساتھ قبول کر لینا چاہیے، ورنہ اپنی رائے پر اڑنے والا وہ سنتوں کا دشمن بن جاتا ہے۔ اسے میرے دوست عزیزو، امیر کی اطاعت کے ساتھ چلو، جب تک امیر تمہیں اللہ کی نافرمانی کا حکم نہ کرے اس وقت تک تمہارے ذمہ امیر کی اطاعت ہے۔ ایک مظلومہ عورت جو بیت اللہ کا طواف کیا کرتی تھی، عمر رضی اللہ تعالی نے اس کو طواف سے روک دیا، یہ فرمایا کہ اے عورت، لوگوں کو اذیت نہ دے، کیونکہ اس کے ہاتھوں میں اور پیروں میں زخم تھے، اس کو کوڑ کا مرض تھا، اس کے ساتھ بیت اللہ کا طواف کیا کرتی تھی۔ حضرت عمر نے اس کو طواف سے روک دیا، اس عورت نے امیر کی اطاعت میں طواف کرنا چھوڑ دیا۔ حضرت عمر کی شہادت کے بعد کہا گیا اس عورت سے کہ جا طواف کر، تجھے روکنے والے کی وفات ہو گئی ہے۔ اس عورت نے کہا، یہ نہیں ہو سکتا کہ میں امیر کی اطاعت کروں اس کے حیات میں اور نافرمانی کروں اس کے مرنے کے بعد، میں طواف نہیں کروں گی کیونکہ مجھے امیر نے طواف سے روکا ہوا ہے۔ اس درجے امیر کی اطاعت تھی۔ میرے دوست عزیزو، ہماری آپس کے تفرق کا سبب ہی اطاعت کا نہ ہونا ہے۔ ذمہ دار کو چاہیے ساتھیوں سے رائے لے، اور ساتھیوں کو چاہیے کہ وہ ذمہ دار کی اطاعت کریں۔ ذمہ دار کے ذمہ مشاورت ہے اور ساتھیوں کے ذمہ اطاعت ہے۔ اسے میرے دوست عزیزو، امیر کی اطاعت کے ساتھ چلو، اپنی رائے اللہ کو سامنے رکھ کر پیش کر دو، اپنی رائے اللہ کو سامنے رکھ کر پیش کر دو۔ یہ بات حق ہے، ہر رائے دینے والے سے قیامت میں اللہ تعالیٰ براہ راست اس کی رائے کے بارے میں پوچھیں گے، تو نے یہ رائے کیوں دی تھی۔ اس لیے میرے دوست عزیزو، ذمہ دار کو چاہیے کہ ساتھیوں سے خوب رائے لیا کرے اور ایک حق سے پوچھا کرے، اور جب سب سے رائے آ جائیں تو پھر ذمہ دار جو فیصلہ کر دے، اپنی اجتماعیت کے ساتھ اس رائے کو حکم سمجھ لیا جائے اور اپنی رائے کو ختم کر دیا جائے۔ عمر رضی اللہ تعالیٰ عنہ اس پر اڑے ہوئے تھے کہ ہمیں عمرہ کرنا ہے، لیکن حکم آ گیا کہ واپس چلنا ہے۔ عمر رضی اللہ فرماتے ہیں، میں نے اس نے رائے پر اڑنے کی وجہ سے اتنے اعمال اور صدقات کیے کہ اللہ میرا زندہ گناہ معاف کر دے کہ میں رائے پر کیوں اڑا ہوا تھا، حالانکہ وہ رائے عبادت کرنے کی تھی۔ عمرہ ایسی عبادت ہے جو بیت اللہ کے علاوہ کہیں ہو نہیں سکتی تھی۔ بس مجھے عرض یہ کرنا ہے کہ امیر کی اطاعت کے ساتھ چلو، جہاں کبھی ہمارا رخ بنا ہے ہماری جماعت وہاں پہنچ کر سب سے پہلے بستی میں داخل ہونے سے پہلے بستی والوں کی محبت کو اللہ سے مانگ لے، اپنے لیے بھی مانگے اور اپنی محبت بستی والوں کے دلوں میں اللہ سے مانگ لے، یہی سنت طریقہ ہے۔ آپ صلی اللہ علیہ وسلم کی مسنون دعائیں ہیں بستی میں داخل ہونے سے پہلے، وہ دعائیں یاد کرو۔ ہر موقع کی دعا یاد کرنا جماعتوں کے ذمے ہے۔ میرے دوست عزیزو، مسنون دعاؤں قبولیت کے راستے دیکھے ہوئے ہیں، اس لیے ہر موقع کی دعا یاد کر لیا کرو۔ اگر اس وقت وہ دعا یاد نہ ہو تو بستی والوں کی محبت اللہ سے مانگ لو اور اپنے دل میں بستی والوں کی محبت مانگ لو اور اس طرح بستی میں داخل ہو. بازاروں کی چیزوں کو ہرگز مت نظر اٹھا کر دیکھو. دیکھو میرے دوست عزیز و سمجھتے تھے اللہ کے راستے میں نکل کر جن چیزوں کو دیکھو گے پہلے سے زیادہ دنیا کی محبت لے کر لوٹو گے. ہم اس طرح چلیں کہ دنیا کی محبت ہمارے دل میں نہ ہو بلکہ دنیا کو نفرت کی نظر سے دیکھتے ہوئے چلیں. مسجد سے ہم ابتدا کریں, مسجد میں سنت طریقے سے داخل ہوں, سامان ایک طرف خزینے سے رکھ دیں. اگر مکروہ وقت نہیں ہے تو سب دو رکعت تحیات المسجد ادا کر لیں, اس کے بعد تمام ساتھی اللہ سے دعا مانگیں اور امور مشورہ کو اللہ سے مانگیں کہ اے اللہ تو ہمیں اس بستی میں کام کرنے کے وہ طریقے سجھا دیں جس طرح تو چاہتا ہے. خوب دعائیں مانگ کر, مشورہ اپنے تجربے کی بنیاد پر نہ کرو بلکہ مشورہ اللہ تعالی سے دعائیں مانگ کر کرو. اے اللہ جس طرح تو چاہتا ہے ہم سے کام لے لے. امیر کو چاہیے تمام ساتھی کو متوجہ کر کے مشورے کا آداب بیان کر کے بٹھائے. مشورے کا آداب میں عرض کر چکا ہوں, اپنی رائے پر اصرار نہ کیا جائے, ایک دوسرے کی رائے پر رائے نہ دی جائے. جب ایک ساتھی رائے دے کر فارغ ہو جائے پھر دوسرا آدمی رائے دے. ذمہ دار کو چاہیے سب کی رائے غور سے سن لے, پھر جو فیصلہ کرے ذمہ دار اس پہ جمع رہے اور اپنے ساتھیوں کو ترغیب دے اس بات کی کہ جو تین مشورے طے ہو گئی ہے اس کے مطابق عمل کرنا ہے. فیصلے کے بعد ساتھی اپنی رائے کو بھول جایا کریں, تبھی اللہ کی مدد آئے گی. اس طرح ہمیں مشورے میں ساتھی سے رائے لینی ہے. مقامی ساتھیوں کا مشورے میں ضرور شریک کرو کیونکہ ان کی رہبری سے ہی کام ہو سکتا ہے. انصار مہاجرین کے ساتھ ایسے مل گئے تھے کہ نیا نوایا نہیں جان سکتا تھا انصار کون سے ہیں مہاجر کون سے ہیں. اس لیے جماعتوں کو چاہیے, میں ساری دنیا کے لیے عرض کر رہا ہوں اصول, کہ جو جماعت کسی مسجد میں جائے وہاں کے مقامی لوگوں کو اپنے ساتھ لے کر کام کرے. مقامی لوگ اور جماعت آپس میں مل کر سارے اعمال کریں, اس سے مقامی لوگ کام کرنا آئے گا. مہاجرین جتنا کچھ لے کر آئے تھے دعوت کے طریقے اور تقاضے انصار کے ساتھ مل کر پورے کیے ہیں, اس سے ہی انصار کو کام کرنا آیا ہے. جو جماعت کسی مسجد میں جائے وہاں کے مقامی لوگوں کو ساتھ لے کر کام کرے. اس طرح ہم مشورے سے 24 گھنٹے کا نظام طے کر لیں. کھانے کا نظام سب سے پہلے کر لو تاکہ ہماری سوال کی صورت باقی نہ رہے. محلے کے لوگ آ کر یہ نہ پوچھے کہ آگے کھانے کا کیا ہوگا. ہم جس مقصد کے لیے گئے ہیں علاقے والوں کو اس مقصد میں اپنے ساتھ لیں. ان سے کہیں کہ ہمارے کھانے کی فکر نہ کریں, ہمارا کھانا تیار ہو رہا ہے. آپ کے پاس پکانے کے لیے کچھ نہ ہو, صرف گرم پانی ہی چڑھا دو چولہے پر تاکہ ہماری سوال کی شکل باقی نہ رہے کہ تو ہمارا کھانا پک رہا ہے. سوال کو چھپانا فرض ہے, سوال کو اپنی ضرورت کو چھپانا فرض ہے. اس لیے میرے دوست عزیزوں اللہ سے رہنے کا راستہ ہی یہی ہے کہ ہماری حاجت مخلوق پر ظاہر نہ ہو. اس لیے ہمیں اپنے کھانے کا انتظام سب سے پہلے کر لینا ہے. مقامی لوگوں کو ساتھ لے کر ان سے پوچھو کہ یہاں کے کیا حالات ہیں, وقت لگا ہوئے ساتھی کتنے ہیں. انہیں ساتھ لے کر ایک ایک سے ملاقاتیں کرو. دیکھو وقت لگا ہوئے ساتھی سے ملاقات کرنا مقدم ہے, ان کو ساتھ لے کر محنت نقشہ قائم کرو. ہر نماز کے بعد سارے مسلموں کو روک لو اور سب کو لے کر سب مسلموں کو اپنے کام میں شریک کرو. انہیں سب کو ساتھ لے کر محنت کرو. جماعتیں بنا بنا کر گھر گھر کی ملاقاتیں کرو. متکلم اپنا لگاؤ, رہبر مقامی ساتھی کو بناؤ اور مقامی اور گشت کے آداب خوب اچھی طرح بیان کرو. دیکھو گشت سے پہلے گشت کے آداب بیان کر کے ہر گشت کرنے والے کا جذبہ یہ بناؤ کہ تمہیں ملاقاتیں کر کے مسجد کے فضائل بتلا کر مسجد کے ماحول میں آنے پر آمادہ کرنا ہے. گھر پر جا کر ملاقاتیں ضرور کرو اور کسی بھی ایمان والے کو بازار کے ماحول میں نہ چھوڑو. میں نہیں کہتا کہ تم زبردستی کرو, نہیں, خوشامد کرو اور خوشامد کر کے مسجد کے ماحول میں آنے پر آمادہ کر لو. گھر پر ملاقاتیں کرو تو گھر کے میں دستک دے کر دروازے سے ایک طرف ہو کر کھڑے ہو, دروازے کے سامنے ہرگز کھڑے نہ ہو, اس سے بے پردگی کا اندیشہ ہے. جتنا اپنے آپ کو محتاط کر کے چلائیں گے اتنا ہی ہم پر دعوت کے اصول کھلیں گے. گھر کے فرد باہر آئے تو اس سے ضرور ملاقات کرو اور مسجد کے فضائل بتلا کر یہ کہو جماعت مسجد میں آئی ہوئی ہے, ہم چاہتے ہیں کہ آپ کچھ وقت کے لیے مسجد میں آ جائیں. اگر وہ آنے کے لیے تیار ہو جائے تو یہ سب سے زیادہ مقدم ہے, سب سے زیادہ مقدم ہے. اگر وہ آنے سے عذر کرے تو اس سے وہیں پوری بات کی جائے, اطمینان سے بیٹھ کر بات سمجھائی جائے, دین کی اہمیت بتلائی جائے. چلے 4 مہینے کی بھی تشکیل ضرور کر لو لیکن مسجد کے ماحول میں آنے کے لیے اس سے وقت کا مطالبہ کر لو. یہ بات تو یاد رکھو کہ تشکیل کی جگہ اصل مسجد ہے, ساری سیرت کی تشکیلیں مسجد میں ملتی ہیں, تشکیل اجتماعی ماحول جاتی ہے. تم بات میں کہتا ہوں بے شک گھروں میں ملاقاتیں ضرور کرو, جہاں ضرور کرے اس سے بات ضرور گھر پہ کر لو, لیکن کوشش بات ہی کرو کہ وہ اسی کے ماحول میں آ کر بات سن لے. اس طرح ہمیں مقامی لوگوں کی رہبری میں گھر گھر کی ملاقاتیں کرنی ہیں. ایک عمومی گشت ہے جس میں ہر فرد کے پاس ہمیں جانا ہے. عمومی گشت کے وقت مسجد میں ہمارے دعوت چلتے رہیں, ایک ساتھی ذکر کے لیے, ایک دعا کے لیے, ایک آخر کے استقبال کے لیے مسجد میں چھوڑ دیا کرو, اور ملاقاتیں کر کے ہر دکاندار کو, ہر بازاری کو, ہر راہگیر کو. گھروں کی ملاقات تک ہماری ملاقاتیں محدود نہیں ہیں, یہ بات سب لکھ لیں اچھی طرح جو میں کہہ رہا ہوں. گھروں کی ملاقات تک ہماری ملاقاتیں محدود نہیں ہیں. ہم اپنے مقام پر ادا کلاس میں نکلے ہوئے ہوں, ہر فرد سے ملاقات کرو, بازاروں میں, ہوٹلوں میں, دکانوں پر, بینچوں پر, یعنی جس حال میں مسلمان جہاں بھی ہے ہر ایک کے پاس جاؤ. گھر گھر کی ملاقاتیں بھی اس میں کا ایک تقاضا ہے. جو گھروں پر طلبہ رہتے ہیں پڑھنے والے, ان سے بھی ملاقات کرو, انہیں بھی مسجد کے ماحول میں آنے پر آمادہ کرو. میری بات یاد رکھنا, مسجد کے ماحول میں لانا صحابہ کی سنت ہے. قم بنا, تعال بنا, اجلس بنا, یہ صحابہ گشت کر کے مسجد میں لاتے تھے. ہمارے گشتوں کا اصل میں بہت تاکید سے کہہ رہا ہوں, ملاقات برائے ملاقات نہیں ہے, ملاقات برائے مسجد ہے. گھر میں بیٹھ کے بات ضرور کرو, میں اسے انکار نہیں کرتا, لیکن گھر سے کھڑے بات کرنا مسجد سے افضل کبھی نہیں ہو سکتا. میں اس کی بہت فضائل بیان کر چکا ہوں. ساری دنیا کا اصول ہے جہاں مسجدوں میں رکاوٹیں ہیں کام کرنے کی, وہاں یہ اعمال گھروں میں قائم کیے جائیں اور گھروں میں ماحول جوڑنے کا بنایا جائے. اس لیے میرے دوستو عزیزو, میں جماعتوں سے کہہ رہا ہوں, اللہ کے راستے میں نکل کر اس طرح ہمیں گشت کرنا ہے. ایک تعلیمی گشت کرنا ہے, یہ مقام پر بھی ہوگا, میں عرض کر چکا, 2.5 گھنٹے کی محنت مسجد کے عمل میں جوڑنے کے لیے ہے. اللہ کے راستے میں نکل کر ایک وقت تعلیم کے ساتھ تعلیمی گشت, مقامی لوگوں کو گشت کر کے نقد تعلیم کے حلقے میں لے کر آؤ. یہ اللہ کے راستے میں نکل کر جس طرح محنت ہے, اسی طرح مقام پر محنت ہے. اس طرح ہمیں تعلیمی گشت کے ذریعے تعلیم کے حلقے میں لا کر جوڑنا ہے. دو ساتھی ملاقاتوں کے لیے جائیں, 15-20 منٹ گشت کر کے لوگوں کو تعلیم کے حلقے میں لے کر آئیں. نماز سے اتنا پہلے گشت ختم کر دو کہ اگر وضو ہے تو سنتیں ادا کر لیں, اور اگر وضو نہیں ہے تو نماز تو وضو مسجد میں آ کر وضو کر لیں. اتنا دیر پہلے گشت ختم کر دینا چاہیے. اس طرح ہمیں دعوت دے کر عمومی گشت کے ذریعے مسجد میں لانا ہے. پھر ایک ہمارا میں عرض کر چکا تعلیمی گشت ہے, ایک تشکیلی گشت ہے, جنہیں مسجد میں لے آئے ہو ان کی تشکیل کر کے ان کا نام لکھ لو اور پھر ان کو گھر سے جا کر وصول کرو. بس یہی تشکیلی گشت ہے, یہی وصولی گشت ہے. اس طرح ہمیں گشتوں کے ذریعے ہر جگہ سے نقد جماعتیں اللہ کے راستے میں نکالنی ہیں. ہر جگہ سے نقد جماعتیں نکالو 4-4 مہینے کی. اور ہر دیکھو یہ بات یاد رکھنا, مقامی کام جماعتوں کو جمانا ہے. ہماری کتنی جماعت اللہ کے راستے میں نکل رہی ہیں آج, تمہاری 3 دن کی بھی جماعت نکلے مسجد سے, اسے بھی کہو کہ وہ جس مسجد میں جائے وہاں کے مقامی لوگوں کو ساتھ لے کر انہیں مقامی کام کر کے دکھلائے. 5 اعمال اللہ کے راستے میں نکلنے والی جماعتیں قائم کریں. اس سے ہر کمزور علاقے میں کام کھڑا ہو جائے گا. جتنی جماعت اللہ کے راستے میں نکلے, یہ مقامی لوگوں کو ساتھ لے کر انہیں ہر مسجد میں مسجد کی آبادی کی ترتیب کر کے دکھلائیں. دعوت, تعلیم, استقبال کا عمل ہر مسجد میں خود قائم کریں. مقامی لوگوں کو ساتھ لے کر انہیں سمجھائیں کہ دیکھو تمہارے دو ساتھی ہمارے دو ساتھی مسجد میں رہیں گے, ہمارے ساتھی تمہارے ساتھ مل کر ملاقاتیں کر کے لوگوں کو مسجد کے ماحول میں آنے پر آمادہ کریں گے. گھر گھر کی ملاقاتیں کرنے بھی ان کو سکھلاؤ, اور دعوت دینا بھی ان کو سکھلاؤ, 6 نمبر بیان کرنے بھی ان کو سکھلاؤ. یہ سارے اعمال انہیں سکھلا کر جب اطمینان کر لو کہ اس مسجد میں مقامی کام شروع ہو گیا, تعلیم ہونے لگی ہے, مشورہ ہونے لگا ہے, ضرورت جماعتیں نکلنے لگی ہیں, 2 گشت ان کے ہفتے کے 2 گشت ہونے لگے ہیں, اور 2.5 گھنٹے کی ملاقاتیں, یعنی جس کا خلاصہ یہ ہے, مسجد میں ہمارے دعوت قائم کرتے ہوئے باہر کی ملاقاتوں کے ذریعے مسجد کے عمل میں لا کر جوڑنے لگے ہیں, جب دیکھ لو کام شروع ہو گیا ہے یہاں, اور نقد جماعت یہاں سے نکل گئی, پھر آگے بڑھ جاؤ. اس طرح ہمیں ایک ایک مسجد میں کام جماتے ہوئے آگے بڑھنا ہے. مولانا علی صاحب فرماتے تھے, ایک جگہ کام پورا ہونے پر آگے بڑھنا شیطان کی حرکت ہے, اور یہ شیطان کی کوشش ہے کہ کسی جگہ ہمارے دعوت کی فضا قائم نہ ہو. اس لیے خوب اچھی طرح سمجھ لو کہ اس طرح ہمیں مسجد مسجد کام جماتے ہوئے چلنا ہے. ہر جگہ سے نفع جماعت اللہ کے راستے میں نکالو. بھائی میرا محترم دوست بھائی, اللہ چودی سے ہمارے امیر اطاعت کرتے ہیں, امیر کتھا کے مینے چلتے ہیں, ہمارے مدد ایک جن کے امیر ذمہ دار بنایا دیا ہے, ہمیں امیر کتھا کے مینے چلی. বলেছে এটার দ্বারা আমাদের মধ্যে ইজতিমাইয়াত পয়দা হবে এবং আমরা সবাই মিলে জুলে চলতে পারবো, আমাদের আপসের মধ্যে মিল পয়দা হবে। আমিরকে না মানা এটার দ্বারাই সব ঝগড়া সৃষ্টি হয় এবং এটার দ্বারাই আপসের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। মেরে মহতরম দোস্ত, কাম করনে বলা সাথীদের মধ্যে আর যত রকমের ইখতিলাফ, যত রকম মতানৈক্য, এগুলি সব এই জন্যই যে ভাই আমরা আমিরকে মানতে পারি না। এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব, যারা মামুর যারা সঙ্গে আসি আমরা, মানে আমাদের জিম্মায় হলো আমরা রায় দিয়ে দিই এবং আমির সাহেবের জিম্মায় হলো সব রায়কে শুনে এবং শুনে উনি একটা ফয়সলা করে দেন। যখন উনি একটা ফয়সলা করে দেন তো ওই ফয়সলার উপরে সবাই আমরা জমে যাই, নিজেদের রায়কে আমরা ভুলে যাই যে আমি কি রায় দিয়েছিলাম সেটাকে আমরা শেষ করে দিই, খতম করে দিই। এখন যিনি জিম্মাদার উনি যে ফয়সলা করে দিয়েছেন সেই ফয়সলার উপরে আমরা চলি। এই জন্য মেরা মহতরম দোস্তা বুঝব, বলেন যে সঙ্গে যে একজন আমাদের যে জিম্মাদার আছে তো ওই জিম্মাদারের ইতাহাত করি এবং যে কোনো হালতে তার ইতাহাতকে আমরা না ছাড়ি, কারণ আজ ইতাহাত না থাকার কারণে অর্থাৎ তার কথাকে আমরা মানি না বোঝা, আমরা রায়ের উপরে নিজের রায়ের উপরে জমে থাকি, আয়ে থাকি, এসরার করি। তুমের মহতরম দোস্তা বুঝব, এর দ্বারা আপসের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, আপসের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমিরের ইতাহাত করব এবং আমিরের ইতাহাতের সঙ্গে আমরা চলব। আমের মহতরম দোস্তা বুঝব, যতক্ষণ পর্যন্ত আমির আমাকে কুফরের হুকুম না দেয় অথবা নামাজের মতো ফরজ হুকুম ছেড়ে দেওয়ার হুকুম না দেয় ততক্ষণ পর্যন্ত মেরে মহতরম দোস্ত আমিরের কথাকে মেনে চলি, আমার আমিরের কথাকে মেনে চলতে হবে। এই জন্য মেরে মহতরম দোস্ত বলেন যে জমাতে চলা অবস্থায় আমির ইতাহাতের সঙ্গে আমরা চলি, আবার যে যখন আমরা যে রাস্তায় চলি অথবা যে কোনো জায়গায় চলি তো আমরা মেরে মহতরম দোস্ত দাওয়াত দিতে দিতে চলি, কাউকে আমরা আমার দাওয়াত থেকে বাদ না দিই, দাওয়াতের সঙ্গে তালিমের সঙ্গে আমল করতে করতে চলি, গাফলতের সঙ্গে তামাশা দেখতে দেখতে আমরা না চলি। বরং এরকম ভাবে যখন আমরা চলতে চলতে কোন এলাকায় পৌঁছি তো সেই এলাকায় পৌঁছার আগে মেরে মহতরম দোস্তা বুঝবুকে গ্রামে ঢুকার আগে আমরা সেখানে দোয়া করি আল্লাহ তালার কাছে, আল্লাহ তালার কাছে চাই যে আল্লাহ তারা এই গ্রামবাসীর মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা করে দেয় আর এই গ্রামবাসীর দিলের মধ্যে আমাদের মহব্বতকে পয়দা করে দেয়। এই এটা সুন্নত দোয়ার মধ্যে আছে, তা আরো অন্যান্য দোয়া আছে, সুন্নত দোয়াকে আমরা ইখতিয়ার করি, সব জায়গার সুন্নত দোয়াকে আমরা পড়ি। এই জন্য যে সুন্নত দোয়া কবুল হওয়ার রাস্তা দেখে নিছে, অর্থাৎ সুন্নত দোয়া কবুল হয়েই গেছে, কবুল কোন রাস্তা কোন দিকে হইতে হয় এই সুন্নত দোয়া সব জানে। এই জন্য সুন্নত দোয়াকে আমরা শিখি এবং সুন্নত দোয়ার উপরে আমল করি। গ্রামে ঢুকতেছি, ঢুকার আগে গ্রামবাসীর মহব্বত আল্লাহ তাআলার কাছে চাই যে প্রত্যেকের মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা করে দেয় এবং এরকম ভাবে গ্রামবাসীর দিলের ভিতরেও আমাদের জন্য মহব্বত পয়দা হয়ে যায়। এরপরে আমরা গ্রামে ঢুকি এবং সুন্নত তরিকা মোতাবেক মসজিদে প্রবেশ করি এবং মসজিদে প্রবেশ করে সামানকে কিনারায় রাখি, আর যদি সময় থাকে তোমার মকরু ওয়াক্ত না হয় তাহলে আমরা দুই রাকাত নামাজ পড়ে নিই এবং দুই রাকাত নামাজ পড়ে আমরা মশওয়ারার জন্য বসে যাই। আর মশওয়ারায় বসে আমরা মেরে মহতরম দোস্ত আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করি এবং কান্নাকাটি করি যে আল্লাহ আপনি আমাদেরকে কাজ করার তরিকা বাতায় দিবেন, আমরা তো এই কাজ জানি না, আল্লাহ তাআলাই আমাদেরকে তখন কাজের তরিকা বুঝিয়ে দিবেন। তো মেরে মহতরম দোস্ত মশওয়ারার মধ্যে এলাকার সাথী যারা আছে তাদেরকেও সঙ্গে নিয়ে নেই এবং এরকম ভাবে এলাকায় যত মুসল্লি নামাজ পড়তে আসে তাদেরকেও এই কাজের মধ্যে শরিক করি। আনসার আর মুহাজির বলে যে মুহাজিররা কাজ নিয়ে আসছেন তো আনসার কেউ নিজেদের কাজের মধ্যে শরিক করছেন, যখন আনসার মুহাজির একত্রে কাজ শুরু করছে তো আনসাররা মুহাজিরদের থেকে কাজের তরিকা শিখছে। তো এভাবে মেরে মহতরম দোস্ত এলাকার সাথীদেরকেও সঙ্গে আমরা নিয়ে নিই আর এই মশওয়ারা যখন করব তখন এরকম ভাবে নিজেদের খেদমতের কাজটা আমরা আগে মশওয়ারা করে নেই এবং চুলায় আগুন ধরাইয়া রান্নার কাজ শুরু করে দিই, নিজেদের খাওয়া দাওয়ার কাজ শুরু করে দিই, কিছু না থাকে বলে পাত্রের মধ্যে পানি দিয়ে হলেও চুলার উপরে বসাই দিই। কারণ মেরে মহতরম দোস্ত যে এলাকায় গেছি সেখানে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জরুরতের ইন্তজাম না করছি ততক্ষণ পর্যন্ত এই একটা সোয়ালের অবস্থা হয়ে যায়, যে চাওয়ার অবস্থা হয়ে যায়, ওহো আমাদের কাছে তো ব্যবস্থা নাই, গ্রামবাসী ব্যবস্থা করুক আর গ্রামের লোকেরাই ব্যবস্থা করুক, এইখানে পুরানা লোক আছে, তারা এসে দেখলো যে এখনো তো পাকের ব্যবস্থা হয় নাই, তো তারা দাওয়াত দেওয়া শুরু করলো। মেরে মহাতরম দোস্ত, সোয়াল করা কারো কাছে এই জিনিসকে গোপন করাও জরুরি এবং ফরজ, যে আমি আল্লাহ ছাড়া কারো কাছে নিজের জরুরতের কথা, নিজের প্রয়োজনের কথা কারো কাছে না বলি। এই জন্য মেরে মহাতরম দোস্ত, এটার জন্য কোনো ভানও না করি যে এমন কোন অবস্থা সৃষ্টি করলাম যদিও আমি মুখে বলি নাই কিন্তু লোকেরা বুঝে ফেলেছে, ওহো এনাদের তো এই জিনিসের প্রয়োজন, তো এরকম ভানও না করা চাই। এই জন্য মেরে মহাতরম দোস্ত বুঝব বলে যে মশওয়ারা সহ প্রথম আমরা আমাদের নিজেদের খেদমতের মশওয়ারা করে নেই এবং এরপরে আমরা বাকি মশওয়ারা এলাকার লোকের সঙ্গে মিলে তাদের সঙ্গে ওইখানে আমরা মশওয়ারা করি এবং মশওয়ারা করার মধ্যে এলাকায় কিভাবে এখান থেকে নগদ জমাত আল্লাহ রাস্তা বাইরে হয়ে যায় বলে এটার জন্য মশওয়ারা করি, ঘর ঘর মোলাকাত করি, উমুমি গাছটা সে উমুমি গাছটা আমরা করবো এটার জন্য পরামর্শ করি, উমুমি গাছটার আদাব বয়ান করি এবং এরপরে অমুমি গাছ যখন আল্লাহ রাস্তা বের হয়ে যায় মসজিদ থেকে বের হয়ে যায়, মসজিদের মধ্যে কেউ ইমানের কথা বলতেছে কাউকে জিকিরও দোয়ার মধ্যে লাগাই দিই, একজনকে ইস্তেকবারে লাগাই দিই, এরপরে অমুমি গাছতে গেছে বলে যে অমুমি গাছতে যখন যাবে বলে যে তখন যাকে পায় তাকেই দাওয়াত দিবে, বলে এটা কোনো ঘরে দেওয়া দাওয়াত দেওয়ার উপরে কোনো সীমাবদ্ধ নয়, বলে রাস্তায় চলতেছে তাকে দাওয়াত দিই, একজন দোকানদার আছে রাস্তার পাশে তো দোকানদারকে দাওয়াত দিই, এরকম ভাবে ঘরেও দাওয়াত দিই, মানে এটা না এটা জরুরি নয় যে না এটা তো রাস্তাঘাটে কারোর কিছু বলা যাবে না, ঘরে যেয়েই দাওয়াত দিতে হবে, তো যখন ঘরে যেয়ে দাওয়াত দিতে হবে তো রাস্তায় এই সমস্ত লোকদেরকে কে দাওয়াত দিবে। এই জন্য বলেন যে আমাদের দাওয়াত কোনো ঘরের সঙ্গে সীমাবদ্ধ নয়, বলে সকলকেই দাওয়াত দিব, রাস্তায় চলতেছে মানুষ তাদেরকেও দাওয়াত দেই, দোকানে বসা আছে তাকেও দাওয়াত দেই, ঘরেও যাই দাওয়াত দিই এবং দাওয়াত দিয়ে ওখানে আমাদের দাওয়াতের বিষয়বস্তুটা এই হবে যে লোকদেরকে তৈয়ার করে আমি মসজিদে নিয়ে আসব, মসজিদে আনার জন্য তাকে তৈয়ার করি, যেখানে আছি ওখানে মসজিদে তৈয়ার করি। উনি বলেন যে আমি আগেও বলছি বলে যে ভাই নিজের মকামে যখন আড়াই ঘন্টার মেহনত করি ওই সময় যে তালিম হয় বলে ওই তালিমের মধ্যে যে আমাদের জমাত গাছের মধ্যে যায় তো তাদের উদ্দেশ্য এটাই যে ভাই মসজিদের মধ্যে মসজিদে নিয়ে আসো তাকে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন মসজিদের পরিবেশে নিয়ে আসতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পরিবেশে নিয়ে আসতেন, আর এখানে মেরে মহতরম দোস্ত পরিবেশ মসজিদের পরিবেশই হলো এটা যে যেটার মধ্যে ইয়াকিন পয়দা হয়, ইমান পয়দা হয়, দ্বীনের মহব্বতের আগ্রহ দ্বীনের মধ্যে পয়দা হয়। এই জন্য গাছের মধ্যে এটারই চেষ্টা হওয়া চাই যে যার সঙ্গে আমরা সাক্ষাৎ করি তাকে আমরা বুঝাইয়া মসজিদে আনার জন্য চেষ্টা করি, যদি কোনো ব্যক্তি এরকম ভাবে তৈয়ার না হয় তো তাকে ওইখানে কথাবার্তা ওইখানে বসেই আমরা পুরো কথা বলি এবং তাকে তশকিল করি, কিন্তু এবং তার সঙ্গে তার কাছ থেকে মসজিদে আসার সময়ও আমরা তার কাছ থেকে চেয়ে নেই যে কোন সময় আপনি মসজিদে আসবেন। যখন উমুমি গাছের মধ্যে কোনো ঘরের মধ্যে যাই তো ঘরের মধ্যে যাওয়ার সময় দরজা বরাবর খাড়া না হই বলে এক পাশে খাড়া হই, এটার মধ্যে এই সতর্কতা, কারণ হইতে পারে দরজা খুললেওয়ালা কোনো মহিলা হইতে পারে তো তখন বেপর্দা হয়ে যাবে, এই জন্য ঘরে দরজা বরাবর না খাড়া হইয়া আমরা এক পাশে খাড়া হই। তো মেরে মহতরম দোস্ত, এইভাবে উমুমি গাছ আমরা ওখানে করব, আর এরকম ভাবে আমরা সেখানে খুসুসি গাছ করব, আর ওখানে এরকম ভাবে তালিমি গাছ করব, তশকিলি গাছ করব, মানুষকে তশকিল করব, আবার যারা যারা যাদেরকে তশকিল করছি তাদেরকে উসুল করে নিয়ে আসব, বলেন যে ভাই এইভাবে আমরা আমাদের পুরো কাজটাকে করব। আর এই কথা খুব ভালো করে মনে রাখি, উনি বলতেছেন এই কথা যে ভাই একটা মহল্লার মধ্যে মসজিদওয়ার কাজ জমানো, বলে যে জমাত আমরা গেছি আমাদেরই জিম্মা আমাদেরই দায়িত্ব যে এই মসজিদে আমরা কাজ চালু করে দিই, তো এই মসজিদের কাজ চালু করার তরিকা হলো এই যে এলাকার সাথীদেরকে সঙ্গে লয় এবং তাদেরকে নিজেরা তাদেরকে সঙ্গে নিয়ে মসজিদ আবাদির কাজ পাঁচ কাজ এবং এরকম ভাবে দাওয়াত তালিম ইস্তিকবালের কাজ নিজে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নিজেরা করে দেখাই, এবং তারপরে আমরা যখন ইতমিনান হয়ে যাই যে হ্যাঁ তারা মসজিদের মধ্যে পাঁচ কাজ করা শুরু করে দিচ্ছে, শিখে ফেলছে এবং তারা মসজিদের মধ্যে এই কাম চালু হয়ে গেছে। তো মেরে মহতারাম দোস্ত, এরপরে আমরা অন্য মসজিদে যাই। তো এই জন্য মেরে মহতারাম দোস্ত এটা খুব খেয়াল রাখতে হবে, যে এটা মনে রাখতে হবে যে জামাত যাইতেছি আমরা মসজিদে, ওই জামাতের এই কাজ হলো ওই মসজিদের মধ্যে মসজিদ বা কাজকে চালু করে দেওয়া, ওই জামাতের এই কাজ। মহাজিররা আসলেন, তারা আনসারদেরকে সঙ্গে নিয়ে কাজ করলেন, তো আনসাররাও কামে কাম শিখে গেলেন। তো এরকম ভাবে যখন এলাকার লোকদেরকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব, তো এলাকার লোকেরাও কাজ শিখে দেবে এবং এইভাবে প্রত্যেক মসজিদে কাজ চালু হয়ে যাবে। জিতনে বাপস জানে বলে হ্যাঁ অবল তো ইস্তফার করেন কে হাম আল্লাহ কে রাস্তে মে কেউ না নিকলে, লিখিনি আজম করকে যায় কে ইনশাআল্লাহ হম আপনি বস্তিও মে আমারে দাওয়াত কে জরিয়ে সে দিনী মাহল কায়েম করেঙ্গে। হর হর বাপস জানে বলে তে করকে যায় আপনি মসজিদ কো আমারে মসজিদ সে আবাদ রখেঙ্গে, পাঁচ আমাল আপনি মসজিদ মে কায়েম করো, শের আলা জামাতে বনা বনা কর আস পাস কে মহল্লো মে যাতে রহো, হফতা মুতাইয়ন কর লো اپنے سے روزہ کے لیے ہفتہ متعین کر لو, مسجد کی جماعت کے ہر فرد کے ذمہ ہے نئے دس ساتھی پورے مہینے تیار کرنا اور اللہ کے راستے میں جماعت لے کر نکلنا, مسجد کی جماعت کے ہر فرد کے ذمہ ہے نئے دس ساتھی تیار کرنا, یہ ہمارے کام محنت کا مقصد ہے ہر فرد کے سے روزہ لگیں, صرف یہ نہیں کہ مسجد کی جماعت جماعت میں نکل جائے, ہر فرد کے سے روزہ لگیں, ہر فرد کو دعوت پر لانا, ہر فرد کو اللہ کے راستے میں نکالنا, یہ اصل محنت ہے, یہ اصل کوشش ہے. اس طرح اپنی مسجد کے مشورے میں, تعلیم میں, گشتوں میں, ملاقاتوں میں اہتمام سے شرکت کریں, اور اس کے بعد اس کا بھی بہت فکر کریں کہ اپنی جو ہے ذمہ دار کے مشورے سے 15 مسجدوں کا 20 مسجدوں کا حلقہ بنا کر ان کا ایک ماہانہ جوڑ جس میں مسجد کی مکمل جماعتیں نئے پرانے سب ساتھی شرکت کریں, اس میں یہ 3-4 گھنٹے کا ماہانہ جوڑ انتہائی ضروری ہے, انتہائی ضروری ہے. شب گزاری اس کا متبادل نہیں ہے, شب گزاری اس کا متبادل نہیں ہے. مسجدوں کی جماعت کو اجتماع دو پر جوڑنا اور جوڑ کر انہیں مہینے بھر کے لیے تقاضے دینا, یہ اس کام سے انتہائی ضروری جو میں عرض کر رہا ہوں, آپ ان کو شمار کر لیجئے سب. آنے والی مسجد کی جماعتوں کی حاضری لی جائے, انہیں اگلے مہینے کے جوڑ تک تقاضے دیے جائیں, چلے کی 4 مہینے کی جماعتوں کے اور بیرون کے لیے اپنے مسجد سے مکمل جماعت بنا کر لانے کا تقاضا, یہ تقاضے ان کو دیے جائیں. بلکہ اگلے مہینے تک اپنی مسجدوں کو مسجد کی آبادی کی ترتیب پر کون لے کر آئے گا, یہ تقاضا ان کو دیا جائے. مسجدوں کی حاضری لی جائے اور مسجدوں سے عزائم کرائے جائیں, اپنی مسجد سے اگلے ماہ تک مکمل 4 مہینے کی یا کم سے کم چلے کی اور بیرون کے لیے 5 ماہ کی جماعت بنا کر لانے کا تقاضا, یہ تقاضے مسجد کی جماعتوں پر ڈالے جائیں. اور انتہائی ضروری بات ہے کہ ان مسجدوں سے عزائم کرائے جائیں کہ اب اگلے جوڑ تک اپنی مسجد کو مسجد نبوی کے معمول پر کون کون لے کر آئیں گے. دیکھو یہ عزم کرایا کرو کہ ہمیں اپنی مسجدوں کو 24 گھنٹے اعمال دعوت سے آباد رکھنے پر لانا ہے. ابتدا 2.5 گھنٹے سے ہے, اگر ہم کوشش کریں گے صبح سے شام تک مسجدیں آباد ہو سکتی ہیں. اس کا آسان راستہ یہی ہے, سارے مسلیوں کو مشورے میں شریک کیا کرو اور سارے مسلیوں کی جماعتیں بنا بنا کر ملاقاتیں کرایا کرو. ہر مسجد میں چند ساتھی تبلیغی جماعت بن کر رہ گئے ہیں, یہاں مسلیوں کو لے کر مشورہ نہیں کرتے. یہ ہر مسجد کا یہ مرض ہے, ساری مسجدوں کے اندر یہ کمی ہے. اس لیے مسجد کی جماعت تبلیغی جماعت کا نام نہیں ہے, مسجد کی جماعت سارے مسلی ہیں, سب کو ساتھ لے کر مشورہ کریں اور سب کو ساتھ لے کر ملاقاتیں کرائیں. اس طرح میں بہت تاکید سے عرض کر رہا ہوں کہ یہ اعمال ماہانہ مسجدوں کے جوڑ میں اہتمام سے کیے جائیں, مسجدوں کی حاضری, ہر مسجد کو اپنی مسجد سے مکمل جماعت بنا کر لانے کا, بیرون کا, اندرون کا, 4 مہینے کا کم سے کم چلے کا تقاضا دیا جائے. اور انتہائی ضروری بات ہے, انتہائی ضروری بات ہے کہ اس ماہانہ مسجد کے جوڑ میں حیات الصحابہ کی تعلیم, بشرطے کے سائے لگائے ہوا عالم ہو, اس حلقے میں نہیں تو برابر کے حلقے سے آ جائے, یہ مہینے میں ایک مرتبہ ہوگی, انتہائی ضروری ہے. کیونکہ یہ شب گزاری کا متبادل ہے, یہ شب گزاری کا متبادل ہے. اس میں وہ سارے اعمال ہوں گے جو اعمال شب گزاری میں ہیں, بس اس میں رات گزارنا نہیں ہے. 3-4 گھنٹے کے لیے مسجد کی جماعت سے شرکت کیا کریں, لیکن اس میں کھانے کا ناشتے کا انتظام نہ ہو. ساتھی اپنی ضرورت سے فارغ ہو کر آئیں اور اس کام سے فارغ ہو کر اپنی ضرورتیں جا کر پوری کریں. یہ جو 15-20 مسجدوں کا ہر حلقے میں انتہائی ضروری ہے, انتہائی ضروری ہے, اس سے انشاءاللہ مسجد کا کام آگے بڑھے گا. اور اس میں ضروری کام یہ بھی ہوگا کہ کمزور مسجدوں کو مضبوط مسجدوں کے حوالے کیا جائے, تاکہ وہ مہینے بعد مسجدوں پر محنت کر کے اگلے مہینہ آ کر کارگزاری سنائیں. یہ پوری بات سمجھا کے کہو. محترم دوست بزرگوں, اور جہاں ہمارا اللہ راستے جائیں پڑتی چین ہے اخن تھی, تو ہمارا استغفار کری, আমরা যেমন আল্লাহ তালার কাছে মাফি চাই, আমরা কেন যাইতে পারলাম না, অনেক লোক আল্লাহ রাস্তায় যাইতে সেই মজমা থেকেই, আমি কেন যাইতে পারলাম না, এটার জন্য আমি আল্লাহ তালার কাছে মাফি মাগি. এবং আমরা এই আজমের ইরাদা আর নিয়ত করে আমরা আল্লাহ রাস্তা বাড়ির দিকে যাই, যে সেখানে যে আমরা নিজেদের মহল্লার মসজিদের মধ্যে মসজিদ বার কাজকে আমরা জিন্দা করব এবং সেখানে মসজিদকে আবাদ করার কাজ চালু করব. মসজিদ আবাদ করার কাজ আমরা সেখান থেকে আমাদের আমাদের মহল্লার মসজিদে এই কাজকে পাঁচ কামকে আমরা শুরু করে দিব এবং সেখানে আমরা মেহনত করা শুরু করব. এই আজমার এরাদা নিয়ে আমরা আমাদের মহল্লায় ফিরে যাই এবং সেখানে আমরা আমাদের মহল্লার মধ্যে মহল্লার মসজিদের মধ্যে বলে যে মশওয়ারা করব এবং এরকমভাবে বলে যে মসজিদের সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আমরা এই মসজিদ আবাদের কাজকে মেহনতকে আমরা সেখানে করব. আরেকটা কথা উনি বলতেছেন, এই কথা বলেন যে ভাই 15-20 মসজিদ মিলাই যে একটা হালকা হয়, বলে যে হালকার মধ্যে একটা মাসিক জোর আমরা অবশ্যই সমস্ত মসজিদের জমাত সেই জোরের মধ্যে হাজির হয় এবং মাসিক একটা জোর 3-4 ঘন্টার জন্য আমরা করি সেখানে. মেরে মহতরম দোস্তা বুঝব, বলেন যে পিছনের কারগুজারি আমরা সরি, আগামীর জন্য টাকা দাতাদেরকে দেই এবং এরকম ভাবে নিজেদের মসজিদের মধ্যে কোন কোন মসজিদ এরকম ভাবে নিজেদের পুরা মসজিদের মধ্যে পুরা মসজিদ বার কাজকে চালু করবে, এ কথার আজমের ইরাদা করে যায়. দুর্বল মসজিদ, সবল মসজিদ, বলে যে দুর্বল মসজিদকে মেহনত করে এক মাসের মধ্যে উঠাবে, এটার জন্য একটা টাকা দাম আমরা তাদেরকে দেই. আবার যে এই সমস্ত জোরের মধ্যে না কোনো খানা পিনা হবে না কোনো অন্য কিছু হবে, খানা পিনা আপনার ঘর থেকে খেয়ে আসবো, 3-4 ঘন্টা এই জোর করার পরে বলে যে আবার নিজের জরুরত ঘরে যেয়ে পুরা করব, এখানে কোন খানা পিনার ইন্তজাম খানা পিনার ব্যবস্থা আমরা করব না. আবার যেরকম ভাবে এটার সঙ্গে আর সব গুজারির সঙ্গে পার্থক্য এইটুকুই যে সব গুজারিতে রাত্রি যাপন হয়, এখানে রাত্রি যাপন হবে না. তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সব গুজারির বিকল্প হিসাবে বলে যে এইটা একটা বেহতে উত্তম জিনিস যে আমরা আমাদের এরকম 10-15 মসজিদ মিলে একটা হালকা বলে মাসে আমরা একটা জোর করি এবং এই মসজিদে এই জোরের মধ্যে আমাদের মসজিদের ওই পুরা হালকার মধ্যে যত মসজিদ আছে সমস্ত মসজিদের সাথীরা এই জোরের মধ্যে উপস্থিত হয় এবং তারা পিছনের কারগুজারি শুনে এবং শোনায় এবং সামনের জন্য টাকা দেয় তারা নিয়ে যায়. এবং ওই মজমার মধ্যে যদি এরকমভাবে হায়াতু সাহাবা পড়নে বালা সাল লাগানে বালা ওলামা একরাম কেউ থাকে তো তাকে দিয়ে আমরা হায়াতু সাহাবাও শুনি এবং হায়াতু সাহাবার আমলও হয়। মেরা মহতরম দোস্তা বলেন সব গুজারিতে যেরকম হায়াতু সাহাবা হয় এই সমস্ত জোরের মধ্যেও হায়াতু সাহাবা পড়ে. আর বলে যে পার্থক্য এইটুকু যে সব গুজারিতে রাত্রি যাপন হবে, এখানে রাত্রি যাপন হবে না, বলে 3-4 ঘন্টার জন্য আমরা একত্র হইলাম, আমরা কারগুজারি শুনে এলাম, কারগুজারি নিলাম এবং হায়াতু সাহাবা শুনলাম, এরপরে মেরে মহতরম দোস্তা বুঝব টাকাটা নিলাম আর সবল মসজিদ দুর্বল মসজিদের জিম্মাদারি নিল, এক মাস ভরা মেহনত করবে, আবার এক মাসের পরে বলে যে কারগুজারি শোনাবে কতটুকু কাজের অগ্রগতি হল. এমনিভাবে প্রত্যেক মসজিদওয়ালারা বলে যে তারা এই কথার জিম্মাদারি নেবে, বলে যে ভাই আমাদের মসজিদের মধ্যে আমরা কাম শুরু করব, বলে এখানে শুধু তবলিগওয়ালা তবলিগের জমাত বলে যে 2-4 সাথে আলাদা হয়ে তবলিগ জমাত হয়ে আলাদা হয়ে থাকা এটা নয়, বরং পুরা মসজিদের সমস্ত মুসল্লি সকলকে নিয়ে এই মসজিদের জমাত হবে, এখানে আমরা তালিম করব, এখানে আমরা 2.5 ঘন্টা লাগাবো, আবার যেমনিভাবে আমরা তশকিল করব যে প্রত্যেক মসজিদ চিল্লা 3 চিল্লা এবং বিদেশের জন্য তারা জমাত বানায় নিয়ে আসবে, ওই হালকার জোরের মধ্যে এই টাকাটাও আমরা দিব যে কোন মসজিদ এরকম আছে যে যারা চিল্লার জমাত 3 চিল্লার জমাত বিদেশের জন্য জমাত বানায় আগামী জোরের মধ্যে নিয়ে আসবে, এইটার টাকাটাও তাদেরকে আমরা দিব. اس راستے میں جو تکلیف پیش آئے اس کو صحابہ کی تکالیف میں تلاش بھی کیا کرو, اس سے ہمارے اندر استقامت بڑھے گی. اور جتنا وقت اللہ کے راستے میں نکل رہے ہو اس وقت کو پورا کیجو. 40 دن پورا کیے بغیر ایک جماعت واپس آ گئی, حضرت عمر نے ڈانٹا ان کو, فرمایا تم نے 40 دن اللہ کے راستے میں پورے کیوں نہیں کیے, یہ میقات رب ہے, اس کو اللہ کے راستے میں دن پورا کرنا اس کا بڑا فائدہ ہے اور اس کی بڑی تاکید ہے. ابو موسیٰ شہر رضی اللہ تعالیٰ نے ایک ساتھی کا وقت دوبارہ لگوایا شروع سے, کیونکہ وہ تھوڑی دیر کے لیے اپنے گھر چلے گئے تھے نکلنے کے زمانے میں. یعنی اس کی بہت تاکید ہے کہ جتنا وقت اللہ کے راستے کے لیے طے کیا ہے اس وقت کو اللہ کے راستے میں پورا کیا جائے. تو میرے محترم دوست اللہ راستے چاہتے আমরা যে সময়ের জন্য আল্লাহ রাস্তায় বেরিয়েছি এই সময়টাকে আমরা অবশ্যই যেন পুরো করি, এর মধ্যে একদিন আগে পিছু আমরা না করি, পুরো সময়টা আমরা এই রাস্তায় লাগাই, কারণ এই রাস্তায় এই সময়টা লাগানোর মধ্যেই বড় ফায়দা রয়েছে. আর এর মধ্যে যখন কম বেশ করবো তখন ওই ফায়দাটা আমরা হাসিল হবে না. হয়তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে এই জন্য আবার পুরো বক্ত লাগাইয়া রয়েছেন যে সে তার এই বের হওয়ার জমানায় কিছু সময়ের জন্য কোন প্রয়োজনে ঘরে গেছিল, এই জন্য আবার শুরু থেকে তার সময় লাগাই রয়েছে. এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝবো এই রাস্তায় যখন আমরা বেরিয়ে দিছি তো ভাই এই রাস্তায় যে সময়টা আমি দিছি চিল্লা অথবা চিনচিল্লার জন্য এই সময়টাকে পুরা করবো, এর মধ্যে কোন রকম কম করব না, 1 ঘন্টাও কমাইব না, পুরা সময় আমি পুরা করব, তাই না? আমি পুরা ফায়দা পাবো. بیرون جماعتیں خوب نکالو, سارے عالم میں جانے کے عزائم کرو, کیونکہ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے فرمایا میری امت کا جو فرد دین کی دعوت کو لے کر سمندری سفر کرے گا اور اسے وفات پائے گا, اللہ تعالیٰ فرماتے ہیں میں اس کی روح خود نکالوں گا, فرشتوں سے نہیں نکلواؤں گا. اپنے بھائی بھائی بدیش میں جنو ہمارا جماعت خوب تیار کری, حضور اکرم صلی اللہ علیہ وسلم ارشاد کریں ہمار امت جرا اللہ رستہ بیر ہوئے এবং সমুদ্র সফর করবে, সেখানে যদি তারা তার মৃত্যু হয়ে দেয় তো আল্লাহ তারা বলেন যে তার রুহকে কবজ করার জন্য আমি কোন ফেরেশতা পাঠাই না, বরং আমি তার রুহকে নিজে কবজ করি. জিতনে ওয়াপস যা রহে ইয়ে আপনে আপনে ইলাকোঁ মে কাম করতে হুয়ে যায়ে. দেখো হামারে ইজতেমা কা মকসদ সিরফ ইয়ে নাহি হ্যায় কে জমা হোকর বাত সুননে ফারিগ হো যায়ে, ইয়াহাঁ জমা হোনে কা মকসদ তো কাম পর জমা হোনা হ্যায়. জিতনে ওয়াপস যা রহে হ্যায় اوت استغفار کریں کہ ہم اللہ کے راستے میں کیوں نہ نکلے, لیکن اب سب نہیں نکل رہے ہیں تو یہ جتنے واپس جانے والے ہیں سارے بنگلہ دیش کے صوبوں میں یہ راستے میں کام کرتے ہوئے جائیں, کم سے کم 10 دن واپسی میں لگاتے ہوئے جائیں, کام کرتے ہوئے جائیں. تو بولے جو بھائی جب ہم فیروز دیتے سی تو ہم یہ رقم مرے نہ کری جو بھائی آج سے نہ میں کہنے بیان سنے ہم اپن بھائی جی کے چلے گیلام بولے بولے جو بھائی ایک جب آج سے کتا بارتا سنسی সবাই মতো চিল্লা তিন চিল্লার জন্য সময় ফারিক করতে পারি নাই আমি, কিন্তু আমরা বাড়িতে ফিরে যাওয়ার সময় অবশ্যই যেন প্রত্যেকেই কাজ করতে করতে আমরা বাড়িতে ফিরি, কমসে কম 10 দিন সময় আমরা আল্লাহ বাড়িতে যাওয়ার পথে কাজ করতে করতে বাড়িতে পৌঁছি. কোনো ওজন না হয় তো এসে বেঠো যেসে তাহিয়াতে বেঠতে হ্যাঁ ভাই, কোনো ওজন না দেখো এইভাবে বসি যেভাবে আর তাহিয়াতে বসি ওর দর্শনই পড়ো ওর আল্লাহ তাআলা সে